علينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو، بزرگو، عزیزو، امت کو اپنے دین سے فطری محبت نہیں ہے، اور وہ فطری محبت اسے کہتے ہیں کہ وہ اللہ کے دین کے لیے ہر محبوب ترین چیز کو قربان کر دے. فطری محبت اس کو کہتے ہیں کہ جس چیز سے محبت ہو اس کے لیے ہر محبوب چیز کو، ہر قیمتی چیز کو اس کے لیے قربان کر دیا جائے. امت کو یہ فطری محبت اپنے دین سے نہیں رہی، جس طرح صحابہ کرام کو اپنے دین سے فطری محبت تھی. اپنے دین سے فطری محبت کیوں نہیں ہے؟ اس لیے کہ امت کو اللہ رب العزت نے جان کا، مال کا اور وقت کا جو سرمایہ عطا فرمایا ہے، اس سرمایہ کا اللہ کے دین کے تقاضوں پر اور اللہ کے حکموں پر خرچ نہ ہونا، اس نے امت کے دلوں سے دین کی فطری محبت کو ختم کر دیا ہے. اس لیے کہ انسان کا مزاج ہے، جس چیز پر اس کی جان، مال اور وقت، جس چیز پر صرف ہوگا اور خرچ ہوگا، اس سے اس کو فطری محبت ہو جائے گی. صحابہ کرام کو اسلام سے اور اپنے دین سے اس لیے فطری محبت تھی کہ ان کے جان، مال، وقت کا سب سے پہلا مصرف وہ دعوت اللہ تھا. اللہ کے احکام کی طرف بلانا، اللہ کے دین کے نقصان کو برداشت نہ کرنا، یہ صحابہ کی فطرت تھی. اس لیے وہ اپنی جان اور مال کو قربان کر دیا کرتے تھے اپنے دین کو بچانے کے لیے. امت نے اس فطری محبت کو کھو دیا. صرف وجہ یہ ہے کہ امت کی جان اور مال اور وقت یہ صرف دنیا کمانے اور اس کو اپنی مرغوبات پر خرچ کرنے، اس کے سوا امت کا اور کوئی یعنی میدان محنت نہیں رہا. یہی وجہ ہے کہ دنیا سے محبت ہے، دین سے محبت نہیں ہے، اور یہی امت کی بے دینی کا اصل سبب ہے. اس لیے میرے دوستو، بزرگو، عزیزو، دعوت کا سب سے بنیادی مقصد ہے کہ امت اپنے جان اور مال اور وقت میں استعمال کی غلط فہمی سے نکلے اور اپنی محنت کے رخ کو بدلے. اس لیے کہ ہر طریقہ جہد وہ ہدایت کا ضامن نہیں ہے، بلکہ ہدایت کا وعدہ اللہ رب العزت نے اس طریقہ جہد پر کیا ہے جو طریقہ جہد محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا ہے. اس طریقہ جہد پر اللہ نے وعدہ فرمایا ہے جو طریقہ جہد محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا ہے. جتنا ہمارا طریقہ محنت صحابہ کے طریقہ محنت کے مشابہ ہوگا، اسی قدر اللہ کی طرف سے ہدایت کا فیضان ہوگا. اس لیے کہ یہ ایک حقیقت ہے کہ انسان جس چیز پر محنت کرتا ہے اس کی محنت مجاہدے کے بقدر اس پر اس چیز کا مکاشفہ ہوتا ہے. سمجھتے تھے مجاہدہ ہی مکاشفے کا سبب ہے. لوگ محنتیں کرتے ہیں دنیا پر, دنیا کی فنا ہونے والی چیزیں ان پر کھل جاتی ہیں. اگر ہم محنت کے رخ کو بدلیں تو اللہ رب العزت دنیا کی چیزوں سے کہیں زیادہ اپنی معرفت اور اپنے راستے کی ہدایت عطا فرمائیں گے, کیونکہ اللہ رب العزت نے تاکید سے وعدہ فرمایا ہے وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا, کہ ہم ہدایت البتہ ضرور بھی ضرور دیں گے لیکن ان لوگوں کو دیں گے جن کی محنت ہمارے اعتبار سے ہوگی. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. اے محترم دوست بزرگوانی والن, جہاج امت دینر جنہ تر شباب گتا محبت کے حرائی بلتا تر شباب جی دین کے محبت کرتا ہے جنس سے حرائی بلتا جہے تو امت تر جان مال ابن سمائے کہ تینوں را جنس کے شے দুনিয়ার জন্য খরচ করতেছে, তো দুনিয়ার মহাব্বত তার দিলের ভিতরে পয়দা হইতেছে, স্বাভাবিকভাবে তার স্বভাব দুনিয়ার দিকেই, দুনিয়ার জন্যই আগ্রহ তার দিলের ভিতরে পয়দা হইতেছে. দিনের জন্য যেহেতু জান খরচ হয় না, মাল খরচ হয় না, সময় খরচ হয় না, এই জন্য দিনের মহাব্বত তার দিলের ভিতর থেকে বের হয়ে গেছে. দিনের জন্য কোনো মহাব্বত নাই, দিনের জন্য কোনো ভালোবাসা নাই. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মজমাইন, তারা যেহেতু তাদের দ্বীনের, এই দ্বীনের জন্য তাদের জান মাল সময়কে তারা ব্যয় করতেন, এই জন্য দ্বীনের মহব্বত তাদের অন্তরে ছিল. দুনিয়ার সব জিনিস হাত ছাড়া হতে পারে, কিন্তু দ্বীন বলে দ্বীনের মধ্যে সামান্য লোকসান হবে, ক্ষতি হবে, এইটুকু তাদের বরদাস্ত হইত না. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে দাওয়াতের মেহনতের জরিয়াতে এটি চাওয়া হইতেছে যে উম্মতের জান মাল সময় দিনের জন্য খরচ হয়ে যায় এবং এই দিন তাদের কাছে প্রিয় হয়ে যায়, তাদের কাছে মাহবুব হয়ে যায়. কারণ আল্লাহ তাআলা মানুষকে এই তিনটা জিনিসই পুঁজি হিসাবে দিচ্ছেন, এক হলো তার জান, এক হলো তার মাল, এক হলো তার সময়। এই পুঁজিকে সে যেখানে বিনিয়োগ করবে, যেখানে সে এটাকে খরচ করবে, যেখানে লাগাবে, ওইটার মহব্বত পয়দা হবে. আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে দিন ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রিয় হবে না, দিন আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত দিন মাহবুব হবে না যতক্ষণ পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের তরিকায় আমরা আমাদের জান মাল সময়কে খরচ না করব. এই জন্য জান মাল সময়কে খরচ করার তরিকা হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যে রাস্তায় জানমাল সময়কে খরচ করছেন. যখন এই জানমাল সময় এই ওই রাস্তায় খরচ হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা হল যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন. আল্লাহ তাআলা তাকিদের সঙ্গে এবং আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে যে তার জানমাল সময়কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের তরিকায় খরচ করবে, তো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার জন্য হেদায়েতকে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন. মানুষ যে রাস্তায় তার জানমালকে খরচ করে, সময়কে খরচ করে, ওই জিনিস তার সামনে খোলে. দুনিয়ার জন্য খরচ করে তো দুনিয়া তার সামনে খুলতেছে, আর যদি দ্বীনের জন্য খরচ হয় তো আল্লাহ তাআলা হেদায়েত এবং দ্বীনের সব বিষয়কে তার সামনে খুলে দিবেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই দাওয়াতের মেহনতের দ্বারা এটাই চেষ্টা হইতেছে যে উম্মতের জান মাল সময় দ্বীনের জন্য খরচ হয়, আর দ্বীন যখন এই রাস্তায় খরচ হবে তো আল্লাহ তাআলা হিদায়াতের ফয়সালা করবে. হর তরিকা মেহনত হিদায়াত কা রাস্তা নহীঁ হে, বলকে সিরফ সাহাবায়ে কিরাম কা তরিকা মেহনত وہ قیامت تک کے لیے ہدایت کا راستہ ہے. اس لیے کہ امام مالک رحمتہ اللہ کا قول ہے اس امت کے بعد والے سدھر نہیں سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہماری محنت کا اصول, ہماری محنت کے طریقے, ہماری محنت کا نقشہ صرف وہ ہے جو طریقہ محنت اور نقشہ محنت صحابہ کرام کا ہے. اس کام کے ذریعے سب سے پہلے یقینوں کا بدلنا ہے, اس لیے کہ سارے دین کا مدار ایمان پر ہے. حضرت فرماتے تھے اس کام کا کوئی نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا. ان چھ نمبروں میں, چھ صفات میں سب سے اہم بنیادی صفت وہ یقین کا بدلنا ہے, اس لیے کہ پورے دین کا مدار یقین پر ہے. اس یقین کو بدلنے کے لیے ہمیں اللہ کے راستے میں نکل کر بھی, اپنے مقام پر بھی, اپنے طریقہ محنت کو صحابہ کے طریقہ محنت کے مشابہ کرنا ہوگا. اس لیے کہ یقین کو بدلنے کے لیے ان کا طریقہ اختیار کرنا ضروری ہے جن کو اللہ رب العزت نے ایمان والا فرمایا ہے. صحابہ اکرام کا معمول یہ تھا کہ وہ اپنے اور اپنے ساتھیوں کے یقین میں ترقی کے لیے اور ان کی ایمان کی تقویت کے لیے ان کو مسجد سے جوڑا کرتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو ایمان کی تجدید کا حکم فرمایا. ان کے یہاں ایمان کی تجدید کا طریقہ یہ تھا کہ مسجدوں میں مغیبات کے حلقے قائم کیے جاتے تھے. اللہ کے غیر سے نہ ہونا اور اللہ کی ذات عالی سے سب کچھ ہونا, اس کا یقین سکھلانے کے لیے مسجد سے باہر کے پھیلے ہوئے نقشوں سے امت کو نکالا جاتا تھا. عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عمر بن خطاب, ابی بن کعب, ابو ہریرہ رضی اللہ عنہ اجمعین, ان سب کا معمول یہ تھا کہ یہ ایک ایک کے پاس جاتے, خوشامد کرتے اور کہتے کچھ دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ, اپنے رب پر ایمان لائیں گے. میرے دوستو بزرگو عزیزو, میں بہت وضاحت کے ساتھ اور صراحت کے ساتھ عرض کر رہا کہ ہم اللہ کے راستے میں نکلے ہوئے ہیں یا اپنے مقام پر ہیں. سب سے پہلی محنت یقین کے بدلنے کی ہے. اس یقین کی تبدیلی کا اور ایمان کی زیادتی کا سبب ہی یہی ہے کہ جتنے مسجد سے باہر کے پھیلے ہوئے نقشے ہیں, جہاں اللہ کے غیر سے ہونے کو بولا جاتا ہے, اللہ کے غیر سے ہونے کو سوچا جاتا ہے, اللہ کے غیر سے ہونے کو دیکھا جاتا ہے, گشتوں کے ذریعے امت کو اس ماحول سے نکالا جائے اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑا جائے. صاحب خانہ کے گھر میں آنے سے صاحب خانہ کا تاثر دلوں میں پیدا ہوتا ہے. امت نے ایمان کے حلقوں کی بنیاد پر مسجد میں جوڑنا چھوڑ دیا ہے. یہی وجہ ہے کہ امت کو دین کی معلومات ہے لیکن اللہ کا خوف نہیں, جو اللہ کی نواحی سے بچائے, اور اللہ تعالیٰ سے محبت نہیں, جو اس کے اور اس کے وعدوں کا یقین نہیں, جو اس کے عوامل پر, اس کے احکامات پر چلائے. اس لیے سب سے پہلا مقصد دعوت کے ذریعے یقینوں کا بدلنا ہے. اس یقین کی تبدیلی کا طریقہ ہی یہی ہے. اس یقین کی تبدیلی کا طریقہ ہی یہی ہے کہ فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ عنہ کہ میں تمہیں مسجد میں ایمان کے حلقوں میں اس لیے جمع کرتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو. اس لیے میرے دوستو بزرگو عزیزو, سب سے پہلی صفت کے ساتھ سب سے پہلے نمبر کلمہ لا الہ الا اللہ اور ایمان کو حاصل کرنے کے لیے سب سے پہلا طریقہ محنت اور سب سے پہلا قدم یہ ہے کہ ہم گشتوں کے ذریعے لوگوں کو مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑنے کے لیے ملاقاتیں کریں. ہماری ملاقاتوں کا مقصد امت کو اعمال مسجد سے جوڑنا ہے, اس لیے کہ ہدایت اور تربیت اور دلوں میں بات کو اترنے کی جگہ اصل مسجد ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو مسجد والا بنایا تھا. امت کا مسجد کا تعلق صرف نماز پڑھنے کا نہیں تھا, نماز تو منافقین بھی مسجد میں پڑھ لیا کرتے تھے, لیکن اس کے علاوہ صحابہ کرام ایمان کے تعلیم کے, قرآن کے حلقوں میں, حلال حرام کے تذکروں میں مسجد میں آ کر جڑتے تھے اور وہاں سے بات دلوں میں اترتی تھی. یہ ایک حقیقت ہے کہ جو بات دلوں میں مسجد کے ماحول میں اترے گی وہ مسجد سے باہر کبھی نہیں اتر سکتی. تو طفیل بن عمرو الدوسی رضی اللہ تعالیٰ عنہ وہ مکہ مکرمہ آئے تو مکہ والوں نے حضرت طفیل کو ڈرایا کہ محمد صلی اللہ علیہ وسلم کی بات ہرگز نہ سننا, ان کی بات سحر کی طرح اثر کرتی ہے. فرماتے ہیں میں نے اپنے کان بند کر لیا آپ کی بات کے سننے سے, میں آپ کی بات سننا نہیں چاہتا تھا, لیکن مسجد حرام میں داخل ہوا تو میرے دل نے اندر سے کہا کہ طفیل ان کی بات سننی چاہیے. میرا دل چاہا کہ آپ کی بات سنوں, حالانکہ آپ کی بات سے نفرت بھی تھی, آپ کی بات کا خوف بھی تھا, لیکن کانوں سے روئی نکالی, آپ کی بات سنی اور اسلام قبول کیا. اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنے. وسیع ثقیف نے کہا تھا کہ ہم اسلام کو قبول کریں گے آج کل کے مسلمانوں کی طرح, کہ اسلام تو مسلمان تو بن کر رہیں لیکن فرائض پر عمل نہ کریں, وفد ثقیف نے یہی کہا تھا کہ ہم اسلام کو قبول کر لیں گے لیکن نماز نہیں پڑھیں گے, زکوٰۃ نہیں دیں گے, دین کی محنت نہیں کریں گے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان سب کا ایک ہی علاج فرمایا کہ ان کو مسجد میں رکھا, اور فرمایا صحابہ سے کہ میں نے ان کو مسجد میں اس لیے رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. صحابہ کرام کے ان واقعات پر غور کرو کہ کس طرح غیروں کے اسلام میں داخل ہونے کا ذریعہ مسجد کا ماحول بنا ہے, اور کس طرح صحابہ کرام مسجد کے ماحول سے علم اور ایمان حاصل کیا کرتے تھے. اس لیے میرے دوست عزیزو, یہ بات سب اچھی طرح سمجھ لیں اور اچھی طرح جان لیں, اور جس طرح میں عرض کر رہا ہوں اس کے مطابق کام کرنے کی پوری کوشش کریں کہ ملاقاتوں کے دوران مسجد کو عمل سے ہرگز خالی نہ چھوڑا جائے, بلکہ مسجد میں اعمال دعوت قائم کرنے کے لیے ایک دو یا زیادہ سے زیادہ تین ساتھیوں کو چھوڑ دیا جائے, اور باقی ساتھی ملاقاتیں کر کے ہر ایمان والے کو باہر کے ماحول سے نکال کر مسجد میں آنے کے لیے آمادہ کریں, خوش آمد کریں, کوشش کریں. اس لیے کہ مسجد کی طرف قدم اٹھانے والا اللہ کی طرف قدم اٹھانے والا ہے, اور اللہ کی طرف قدم اٹھانے والے کی طرف اللہ تعالیٰ دوڑ کر آتے ہیں. یعنی امت کو اللہ کے گھروں کی طرف لانا, یہ اللہ تعالیٰ کی رحمت کو سب سے زیادہ امت کی طرف متوجہ کرنا ہے. میں عرض کر چکا ہوں کہ تربیت, ہدایت اور دل اور بات کو کرنے کی جگہ اصل مسجد ہے. صحابہ کے ان واقعات کی طرف میں نے اشارہ اس لیے کیا ہے, واقعات تو بے شمار ہیں, لیکن ہم اس بات کو سمجھیں کہ ہمارا یہ سارا کام طریقہ صحابہ اور صحابہ اور جو ہے صحابہ کے معمول کے مشابہ ہے. حضرت فرماتے تھے جتنی ہماری محنت میں صحابہ کی مشابہت زیادہ ہوگی اسی قدر اللہ کی طرف سے ہدایت کے فیصلے ہوں گے. میرے محترم دوست و بزرگو, مرنجی بھائی, ہمارے یہ محنت طریقہ ہلو ہوئی طریقہ جیسے صحابہ ابو حضور اکرم صلی اللہ علیہ وسلم ابن صحابہ دے طریقہ چھو, جکن ہوئی طریقہ محنت ہوئے تو امتر مدد پریبرتن آسبے. امام مالک رحمت اللہ علیہ کتا بول دین جے امتر شیش انگشو তাদের সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রথম যুগের ওই মেহনতকে তারা না করবে. অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে মেহনত করছিলেন সেভাবে যতক্ষণ পর্যন্ত এই উম্মতের শেষের লোকেরা মেহনত না করবে ততক্ষণ পর্যন্ত এই উম্মতের সংশোধন হবে না শেষের লোকদের. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ উনি বলেন যে আমি খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে এই কথা বুঝাতে চাইতেছি যে আমাদের মেহনতের তরিকা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মেহনতের তরিকার সঙ্গে মিল হওয়া চাই, এবং তারা যেরকম মেহনত করছিলেন ঠিক ওই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সেই ওয়াদাকে হাসিল করা যাবে. সাহাবাদের মেহনত এই ছিল যে ভাই সর্বপ্রথম মেহনত হল দিলের ইয়াকিনকে ঠিক করা, দিলের ইয়াকিনকে পরিবর্তন করা, দুনিয়ার জিনিস থেকে হওয়ার ইয়াকিনের পরিবর্তে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন. লা ইলাহা ইল্লাল্লাহ যেই কলমা, মানে যেই কলমা তো ইয়াকিনের কলমা, এবং এই কলমা দ্বারা তো ইয়াকিনের পরিবর্তন হবে. এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই ইয়াকিনকে বানাইবার জন্য কি মেহনত করেছেন সেটাকে দেখতে হবে, এবং সেইভাবে আমাদেরকেও মেহনত করতে হবে. বলেন যে তারা লোকদেরকে বাহিরের থেকে, বাহিরের পরিবেশ থেকে তাদেরকে মসজিদে জমা করতেন, এবং মসজিদের মধ্যে ইমানের হালকা, এবং মসজিদের মধ্যে হালাল হারাম শিকার হালকা, মানে যে এই সমস্ত মজলিসের মধ্যে তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এসে মসজিদে বসাইতেন. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদেরও তরিকা এটাই যে ভাই আমরা যে গাস্ত করি ভাই মসজিদের বাইরে, পরে যে মসজিদের বাইরে গাস্ত করার সময় মসজিদকে আমরা আমল থেকে খালি না রাখি, বরং মসজিদের মধ্যে আমরা ইমানের হালকা বসাই, ইমানের মজলিস বসাই, এবং সেখানে দাওয়াতের পরিবেশ হয়, দাওয়াতের মজলিস হয়, এবং আমাদের মধ্যে থেকে দুজন তিনজন এরকম ভাবে মসজিদের বাইরে তারা গাস করে মসজিদের বাইরে যে সমস্ত লোক আছে তাদেরকে বুঝায় শুনে মসজিদে নিয়ে আসবে. কারণ মসজিদে যখন সে একজন লোক কদম উঠায় মসজিদের দিকে, সে আল্লাহ তাআলা রহমত তার দিকে দৌড়ে আসে, মানুষ হেঁটে আসে আল্লাহর দিকে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসে. তো মসজিদের দিকে একজন লোককে আসার জন্য তৈয়ার করার মানেই হল যে আল্লাহর রহমতকে টেনে নিয়ে আসা, আল্লাহর রহমতকে তার দিকে মুতাবাজ্জিহ করা. উম্মত যদি মসজিদের দিকে আসা শুরু করে তো উম্মতের দিকে আল্লাহ তাআলার রহমত আসা শুরু হয়ে যাবে. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে মসজিদে ইমানের হালকা ইমানের মজলিস কায়েম করব এবং সেখানে বাইরের লোকদেরকে মসজিদে আনবার জন্য দুই তিনজন করে গাস্ট করবে এবং তারা মসজিদে এনে এনে বসাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের তরিকা এটাই ছিল। বড় বড় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আবি হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বড় বড় সাহাবা ইকরাম তারা বাইরে গাস্ট করে করে মসজিদে লোকদেরকে জমা করতেন এবং তারা একথা বলতেন যে উঠো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে, বসো আমাদের সঙ্গে, আমরা আমাদের ইমানকে তাজা করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেন যে আমি মসজিদের মধ্যে ইমানের মজলিস এই জন্য কায়েম করি যাতে আমার ইমান বাড়ে এবং আমার ইমান বৃদ্ধি লাভ করে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের মজলিসের দ্বারাই ইমান বৃদ্ধি লাভ করতে পারবে। এবং যেই ঘরের যে মালিক বলে যে ওই ঘরের মালিক মালিকের ঘরে যখন আসবে তো বলে যে ওই মালিকের আসর তার দিলের ভিতরে পয়দা হবে। মসজিদ হল আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে যখন আসবে তো আল্লাহ তাআলার ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য মসজিদে লোকদেরকে জমা করব, বলে যে সাহাবাদের তরিকা এটাই ছিল, মসজিদে নিয়ে আসতেন। আবার যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদের মধ্যে নিয়ে আসতেন এবং মসজিদের মধ্যেই পরিবর্তন আসে, দিলের ইয়াকিনের পরিবর্তন আসে। আর তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি যখন মক্কাতে আসলেন তো শুরু জামানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন ইমানের, তো ওই সময় হযরত যুফাইর ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় আসলেন তো মক্কার লোকেরা তাকে খুব ভয় দেখাইল, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনো না তুমি, ও তার কথার মধ্যে জাদুর আসর আছে। তো বলে যে তারা আমাকে এত ভয় দেখাইল, ভয়ের কারণে আমি কানের মধ্যে তুলা দিয়ে দিলাম এবং এরকম ভাবে কান বন্ধ করে দিলাম যাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনতেই না পাই, আমার কানে যেন না পড়ে। আবার যে এরকম এরাদাই ছিল যে আমার তার কথা আমি শুনবই না, কিন্তু যখন উনি মসজিদে হারামে ঢুকলেন তখন হঠাৎ তার দিলের মধ্যে একথা আসলো যে না, ওনার কথা তো আমার শোনা চাই, আমি তো একজন বিবেকমান বুদ্ধিমান লোক, আমি তার কথা যদি শুনি ভালো হইলে আমি গ্রহণ করব, খারাপ হইলে আমি গ্রহণ করব না, এটা তো আমি বিচার বিবেচনা করতে পারি, কাজে আমি না শোনার ইচ্ছা কেন করলাম। তো বলে যে এই কথা তার দিলের মধ্যে তখনই পয়দা হইল যখন তিনি মসজিদে ঢুকলেন, তো কানের চুলাকে উঠাইলেন, বাইর করলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনে তিনি সেখানেই মুসলমান হয়ে গেলেন এবং মুসলমান হয়ে নিজের পরিবার নিজের খানদানের মধ্যে মেহনত করলেন, নিজের এলাকায় মেহনত করলেন এবং সেখান থেকে 80 ঘরের লোক তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করলেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই কথা এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে মসজিদের মধ্যেই মানুষের দিলের ইয়াকিনের পরিবর্তন আসে, মসজিদের মধ্যেই দিলের মধ্যে ইয়াকিনের পরিবর্তন আসে। আবার যে ভাই ইয়াকিনের পরিবর্তন যখন আসবে তো আল্লাহ তাআলার খৌফ এবং আল্লাহ তাআলার ভয় তার মধ্যে পয়দা হবে, আল্লাহর নিষেধ কাছ থেকে ওই ভয়ের কারণে বাঁচবে এবং এমনি ভাবে মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার আগ্রহ পয়দা হবে, আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা হইয়া আল্লাহর সঙ্গে যখন মহব্বত পয়দা হবে তো আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার আগ্রহ তার দিলের ভিতরে পয়দা হবে এবং সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে। এমনি ভাবে এক জামাত বলে যে বনু সাকিফের লোকেরা যখন মদিনাতে আসলো তো তারা বলল যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি কিন্তু আমরা নামাজ পড়ব না, আমরা যাকাত দিব না, আমরা দ্বীনের জন্য মেহনত করব না। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, বলে যে আজকালকার মুসলমান যেরকম মনে করে যে আমি তো মুসলমান, যদিও নামাজ না পড়ি, যদিও যাকাত না দেই, যদি আমি খোদার ফরজ হুকুমকে ছেড়ে দেই তারপরেও আমি মুসলমান, কিন্তু ওই বনু সাকিফের লোকেরা বলে যে তারা আয়েশা এই কথা শর্ত দিল, আমরা ইসলাম কবুল করতে পারি কিন্তু শর্ত হলো আমরা নামাজ পড়ব না। কিন্তু মেরে মহতরম দোস্তার বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে রাজি হইলেন না যে নামাজ পড়বে না, যাকাত দিবে না, তারপর এটা কেমন ইসলাম হইল, তো তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তাদেরকে মসজিদে রাখছি এই জন্য যাতে মসজিদের পরিবেশের দ্বারা তাদের ভিতরে ইসলামের প্রতি আগ্রহ পয়দা হয়ে যায়, তাদের দিল ইসলামের জন্য নরম হয়ে যায়, ইসলামের হুকুমের উপরে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার উপরে নরম হয়ে যায়। তো শেষ পর্যন্ত তারা সবকিছু করার জন্য রাজি হইল ওই মসজিদের পরিবেশের কারণে। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আমাদেরকে মসজিদের মধ্যেই মেহনত করতে, মসজিদকে কেন্দ্র করেই মেহনত করতে হবে, এবং এইটাই সাহাবাদের মেহনত ছিল, সাহাবাদের সঙ্গে মিল ছিল এই মেহনতের। বলে যে যত আমাদের মেহনত, হজমান ইয়াস রহমতুল্লাহ বলতেন যে যত সাহাবাদের মেহনতের সঙ্গে আমাদের মেহনতের মিল হবে ততই আল্লাহ তাআলা হিদায়ত দিবেন এবং হিদায়তের ফয়সলা করবেন। হমারে কাম কা বুনিয়াদি মকসদ হে সারি দুনিয়া কি মসাজিদ কো মসজিদ নববী কে মামুল পর লানা, আগর ইয়ে কর লিয়া গয়া তো সারি দুনিয়া কি শহর ওর আবাদিয়া মদিনা মুনাওয়ারা কে বাজার, মদিনা মুনাওয়ারা কে শহর ওর মদিনা মুনাওয়ারা কে মামুল পর আ জায়েঙ্গি, জিতনা মসজিদ সে বাহার কা বাতিল হে ও সব মুসলমান কে মসজিদ সে বাহার কা ফারিগ ওয়াক্ত গুজারনা হে, আগর ইয়ে ফারিগ ওয়াক্ত মুসলমান মসজিদ কো দে দে তো বাহার কা সারা বাতিল খতম হো জায়ে। ইসলিয়ে মেরে দোস্ত বুজুর্গো আজিজো, یہ بات اچھی طرح سب سمجھ لیں کہ ہماری ملاقاتیں برائے مسجد ہیں، اذان مسجد سے باہر کا عمل تھا امت کو مسجد میں لانے کے لیے، حیا علی الصلاۃ حیا علی الفلاح کا مطلب یہی ہے کہ چلو کامیابی کی طرف، چلو نماز کی طرف، حیا کا مطلب آؤ نہیں ہے بلکہ حیا کا مطلب ہے چلو، کہ باہر سے دعوت دے کر لوگوں کو مسجد کے ماحول میں آنے کے لیے تیار کیا جانا، یہی اصل دعوت ہے۔ اس لیے اذان کو دعوت فرمایا ہے، اور اذان مسجد سے باہر کا عمل تھا کہ مسجد کے باہر اذان دی جائے تاکہ لوگ اس اذان سے نماز مسجد کی طرف آئیں۔ حیا علی الصلاۃ حیا علی الفلاح کا مطلب یہ نہیں ہے آؤ کامیابی کی طرف، آؤ نماز کی طرف، بلکہ حیا کا ترجمہ ہے چلو کامیابی کی طرف، چلو نماز کی طرف۔ اس لیے میں نے عرض کیا کہ جتنا مسجد سے باہر کا ماحول ہے اس ماحول کو ختم کرنے اور اس غلط ماحول کو کا علاج صرف یہ ہے کہ ان کو خوشامد کر کے مسجد کے ماحول میں ایمان کا حلقہ ملا کر جوڑا جائے۔ اس لیے بات یاد رکھو، ہمارے گشتوں کا موضوع ہے لوگوں کو گھروں کے، غفلتوں کے، بازاروں کے، ہوٹلوں کے، پارکوں کے ماحول سے نکالنا اور مسجد میں اللہ کا تاثر دلوں میں پیدا کرنے اور اللہ کی ذات عالی کا یقین دلوں میں پیدا کرنے کے لیے مسجد میں ایمان کا حلقہ ملا کر جوڑنا۔ اور یہ بات یاد رکھو، جو آدمی آنے سے عذر کرے اس پر زبردستی نہ کی جائے، اور اس سے وہاں بات کر کے اس سے اس کا فارغ وقت مسجد کے لیے ضرور لیا جائے۔ اس طرح اگر ہم روزانہ مسجد کو وقت دیں گے تو میرے دوست عزیز و اعمال مسجد یہ ہدایت کا اور تربیت کا یقینی سبب ہیں۔ تو میرے محترم دوست بزرگو، حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کو بولتے ہیں، اور جو ہمارے محنت کا উদ্দেশ্য হলো এই যে লোকদেরকে বাইরের বাতিল পরিবেশ থেকে যেখানে ইমান নষ্ট হয়, ইমান ধ্বংস হয়, এই ধরনের পরিবেশ বাজার হোটেল ইত্যাদি বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় মানুষ তার অবসর সময় যাপন করে, অবসর সময়কে কাটায়। বলে যে উম্মতের এই অবসর সময়টা যাতে মসজিদের মধ্যে আসে, মসজিদের মধ্যে লাগে, মসজিদের মধ্যে কাটে, কারণ মসজিদে যখন আসবে তো এখানে ইমানের মজলিসে বসবে এবং এখানে এরকম ভাবে দিনের মজলিসের মধ্যে বসবে, তো যখন এই সমস্ত মজলিসে বসবে তাদের দিলের মধ্যে পরিবর্তন আসবে, তাদের ইয়াকিন পরিবর্তন হবে এবং আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হবে, দিনের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তের বুজুর্গ বলে যে আজান দে দেয়, আজান দেওয়ার আসল তরিকা তো এটাই ছিল যে মসজিদের বাইরে আজান দিবে, আর মসজিদের বাইরে মুয়াজ্জিন বলতেছে এই কথা হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, চলো নামাজের দিকে, চলো কামিয়াবির দিকে। উনি বলতেছেন হাইয়া হাইয়া আলা মানে এটা নয় যে আসো নামাজের দিকে অথবা আসো কামিয়াবির দিকে, সফলতার দিকে, বরং এটা তর্জমা হল এই যে চলো মসজিদ নামাজের দিকে, চলো সফলতার দিকে। তো মুয়াজ্জিন মসজিদের বাইরে আজান দিতেছে যাতে মসজিদের বাইরে বিভিন্ন পরিবেশের মধ্যে মানুষ বসে আছে তারা তাদেরকে মসজিদের দিকে আনবার জন্যই মুয়াজ্জিন মসজিদের বাইরে আজান দিতেছে। এই জন্য আমাদের গাছ যেটা মসজিদের বাইরে হবে এটা মসজিদে আনবার জন্যই এই গাছ করা হবে, যাতে মসজিদে আমরা বিভিন্ন বাইরের যে বাতিল পরিবেশের মধ্যে বসে আছে লোকজন তাদেরকে খোশামোদ করে করে ঘরের মধ্যে আসে, কেউ হোটেলে আসে, কেউ অবসর সময় বসে বসে গল্প করে কাটাইতেছে, কেউ পার্কে ঘুরতেছে তার অবসর সময়কে সেখানে সে কাটাইতেছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলে যে উম্মত যখন তাদের অবসর সময়কে এরকম বাতিল পরিবেশের মধ্যে কাটায় তখনই বাতিল তাদের উপরে চেপে বসে এবং তার বাতিল তাদেরকে নিয়ে নেয়। যদি উম্মত তাদের এই অবসর সময়টাকে তারা মসজিদের মধ্যে লাগায়, মসজিদে কাটায়, তুমি মহতরম দোস্তা বুজুর্গ, বাতিল তাদের কাছ থেকে দূর হয়ে যাবে এবং বাতিলের সব পরিকল্পনা খতম হয়ে যাবে। মেরে মহতরম দোস্ত আজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন যে আমার উদ্দেশ্য হল যে মসজিদের পরিবেশে নিয়ে আসি মুসলমানদেরকে, উম্মতকে মসজিদে জমা করি এবং মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেই আমলের পরিবেশ ছিল, আমাদের সমস্ত মসজিদগুলা ওই আমলের দ্বারা আবাদ হয়ে যায় এবং ওই আমলের দ্বারা ভরপুর হয়ে যায়। যখন মসজিদ ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আমলের দ্বারা আবাদ হবে, তো মসজিদের আশেপাশে বসবাসকারী ওই সমস্ত বস্তিগুলা, ঘরগুলা, আবার যে সমস্ত যে বাজার ইত্যাদি সবকিছুই বলে যে তার মধ্যেও বাতিলের আসর খতম হয়ে যাবে। যখন মসজিদের আমলের দ্বারা আবাদ হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দ্বারা আবাদ হবে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আবাদ হওয়ার কারণে বলে যে মদিনার পুরা শহর এবং মসজিদের পুরা মদিনা বলে যে তাদেরও পরিবেশগুলা পরিবর্তন হয়ে গেল। ঠিক এমনি ভাবে আমাদেরও বলে যে মহল্লা এবং আমাদের গ্রাম, আমাদের পরিবেশ, বাইরের মসজিদের এসব পরিবর্তন তখনই হবে যখন কিনা মসজিদের আমল, মসজিদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সেই মসজিদের আমলের দ্বারা আমাদের মসজিদগুলা আবাদ হবে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলেন যে আমাদের গাছ এটা শুধু গাছের জন্য নয়, সে শুধু ঘোরাফেরা করার জন্য নয়, বরং মসজিদের বাহিরে বাতিল পরিবেশ থেকে মুসলমানদেরকে উঠে উঠে তাদেরকে মসজিদে নিয়ে আসা এবং মসজিদের পরিবেশে আনা, এই জন্য আমাদেরকে এই মেহনত করতে হবে। তাই এছাড়া বাতিলের কোন আসর আমাদের দিল থেকে বের করা যাবে না, বাতিলের আসরকে বের করার রাস্তা একমাত্র এটাই এবং হেদায়েতের রাস্তা এটাই, যখন মসজিদে মানুষ বসবে, মসজিদের আমলের মধ্যে নিজের সময়কে লাগাবে, তো এর দ্বারা আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সলা করবে। মসজিদ নববী 24 ঘন্টে আমাল সে ইসলিয়ে আবাদ রহতি থি কে এসে ভি সাহাবা থে জো পুরা ওয়াক্ত মসজিদ কে লিয়ে ফারিগ কিয়ে হুয়ে থে। এক সাহাবী নে আকে আরজ কিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কে ইয়া রাসূলুল্লাহ, ইয়ে মেরা ভাই আপকে পাশ রহতা হে আর আপকে হাদিস সুনতা রহতা হে আর মে আকেলা কমাতা হুঁ, ইয়ে কমাই মে মেরে সাথ শরীক নহীঁ হোতা, মে কমা কর ইসকো ভি খিলাতা হুঁ, লেকিন ইয়ে মেরি মেরা তিজারত মেরা তাআবুদ নহীঁ করতা, ইয়ে আপকে পাশ রহতা হে। আপনে ফরমায়া লাআল্লাকা তুরযাকু বিহি, কে মুমকিন ইয়েহি হ্যায় কে তুজে জো রিজক মিল রাহা হ্যায় ইসকি ওয়াজহ সে মিল রাহা হ্যায় জো মেরে পাশ রহতা হে। এসে ভি সাহাবা থে জো আধা দিন আধি রাত কমাই মে আর আপনি জরুরিয়াত মে আর আধা দিন আধি রাত মসজিদ কো দিয়া করতে থে। এসে ভি সাহাবা থে জো তিহাই দিন তিহাই রাত মসজিদ কো দিয়া করতে থে। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, হযরত ফরমাতে থে কে হামসে তো পুরা জান ও মাল আল্লাহ রাব্বুল ইজ্জত জন্নত কে ইওয়াজ লে চুকে হ্যায়, উম্মত কা জান ও মাল মে কোই হক বাকি নহীঁ রাহা হ্যায়, আগর ইসমে সে তিহাই ওয়াক্ত ইয়ানি রোজানা 8 ঘন্টে, মাহানা 10 দিন, সালানা 4 মহিনে আগর দাওয়াত ইল্লাহ কে লিয়ে ফারিগ কিয়ে জায়ে তো ইয়ে ভি আধা না হুয়া বলকে তিহাই হুয়া হ্যায়। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, লোকো কে আশগাল তর করানা মকসুদ নহীঁ হ্যায় বলকে জিতনা ফারিগ ওয়াক্ত হ্যায় আগর মসজিদ কো দে দিয়া জায়ে তো ফির ইয়ে মসজিদ কে কাম কো দেখ কর আপনি মশগুলি কা ওয়াক্ত কো ভি কম করেগা দাওয়াত ইল্লাহ কে লিয়ে আর উম্মত কো আল্লাহ সে জোড়নে কে লিয়ে। ইসলিয়ে মেনে তাকীদ সে আরজ কর রাহা কে হম ইসকি তরগীব দেন কে হর ঈমান ওয়ালা মসজিদ কে লিয়ে ওয়াক্ত ফারিগ করে, 8-8 ঘন্টে ফারিগ করনে কি জমকর দাওয়াত দেন, জো ইসসে কম ওয়াক্ত মসজিদ কো দে উসকো ভি কবুল কর লে, ইসসে মসজিদ কে আন্দর ও মাহৌল বনেগা কে জিস মাহৌল মে জিস ওয়াক্ত ভি জো শখস আয়েগা উসকো মসজিদ মে কহীঁ ঈমান কা হালকা মিলেগা, কহীঁ তালিম কা হালকা মিলেগা, কহীঁ কুরআন কি তসদীক কা হালকা মিলেগা, আনে ওয়ালো কা ইকরাম আর উনকে সাথ আখলাক ইয়ে সারি চিজে মসজিদ সে হাসিল করনে কি থি, ইলম ঈমান মসাইল কা সিখনা কুরআন কা সিখনা بلکہ مسلمانوں سے ملاقات اور ان کے اخلاق کو دیکھ کر اسلام سے متاثر ہونا, اس سب کا تعلق مسجد سے تھا. اس لیے میرے بزرگ دوست عزیزو, ہم اپنی مسجدوں کو اس بات کا عزم کر لیں کہ انشاءاللہ ہم اپنی مساجد کو 24 گھنٹے اعمال مسجد سے آباد رکھیں گے. اس کا عزم کریں مجمع پورا پورا, جتنے ممالک یہاں آئے ہوئے ہیں یہ عزم کریں کہ اپنی مساجد کو 24 گھنٹے اعمال مسجد سے آباد رکھیں گے. اور اس بات کا عزم کر لو اور اس بات کو سب طے کر لو کہ ہم ملاقاتوں کے دوران کسی قیمت پر بھی مسجد کو عمل سے خالی نہیں چھوڑیں گے, اور ملاقاتیں کر کے ہر ایمان والے کی خوش آمد کر کے اس کو مسجد کی طرف لانے کی پوری کوشش کریں گے. جو مسجد میں آنے سے عذر کرے اس سے وہاں ضرور بات کر لو, لیکن اصل تربیت کی جگہ, بات کے سمجھنے کی, دل میں اترنے کی جگہ اصل میں مسجد ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مسجد 24 گھنٹے اعمال سے آباد رہتی تھی. جس کے پاس صبح وقت ہے وہ صبح وقت دے دیتا تھا, کوئی ظہر میں وقت دے رہا, کوئی عصر میں وقت دے رہا, کوئی عشاء میں وقت دے رہا. عمر رضی اللہ تعالیٰ عنہ کی اپنے ساتھی کے ساتھ باری لگی ہوئی تھی کہ کب تم مسجد میں ہوگے میں بازار میں ہوں گا, اور کب تم بازار میں ہوگے تو میں مسجد میں ہوں گا. اس طرح ہم اپنے نظام ترتیب بنائیں, جس مسلمان کے پاس جو وقت فارغ ہے وہ فارغ وقت مسجد کو دے دے. اس طرح مسجد صبح سے شام تک آباد ہو جائے گی. 2.5 گھنٹے کی ملاقات اور محنت کو پوری دنیا کا اصول ہے یہ کہ یہ 2.5 گھنٹے کی محنت و ملاقاتیں کسی وقت کے ساتھ محدود نہیں ہیں. مسجد کوئی دفتر نہیں ہے جو اس وقت بند ہو جائے گا اس وقت کھل جائے گا, بلکہ مسجد 24 گھنٹے اعمال عبادت, اعمال دعوت سے آباد رہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مسجد میں جہاں سے بھی جس وقت بھی جو آتا تھا اس کو مسجد میں کوئی نہ کوئی عمل ضرور ملتا تھا. مسجد میں کلمہ سکھلانے سے لے کر مسائل کے بتانے والے تک, اور آنے والوں کی ضروریات کی اور ان کی خیر خبر لینے والے موجود رہتے تھے. 80-80 مشرکین وہ صحابہ اکرام اپنے گھروں میں لے کر جایا کرتے تھے, ان کا اکرام کرتے تھے, ان کو دین کی تعلیم دیا کرتے تھے. میرے بزرگ دوست عزیزو, ہم نے سب سے بڑی غلطی یہ کی کہ ہم نے اعمال مسجد سے مسجد کو خالی چھوڑ کر محض ملاقاتیں کر لینے کو دعوت سمجھ لیا ہے. وہاں الیاسا کا ملفوظ ہے کہ کان میں بات ڈالنا تبلیغ نہیں ہے, دلوں میں اتارنا تبلیغ ہے. کان میں بات ڈالنا تبلیغ نہیں ہے, دلوں میں اتارنا تبلیغ ہے, اور دلوں میں اترنے کی جگہ اصل مسجد ہے. اس لیے ہم سب دل سے اس بات کا عزم کریں کہ اپنی مساجد کو ملاقاتوں کے دوران, اللہ کے راستے میں نکلے ہوئے ہوں یا اپنے مقام پر ہوں, اپنی مساجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑیں. ہم یہ نہیں کہتے کہ لوگ اپنے اشغال کو ترک کر کے مسجد کا آباد کریں, بلکہ جو اپنے مشاغل سے فارغ وقت ہے وہ مسجد کو دے دیں. اس طرح مسجد صبح سے شام تک مختلف اوقات میں آباد ہو جائے گی. کوئی صبح میں وقت دے گا, کوئی شام میں دے گا, کوئی ظہر میں دے گا, کوئی عصر میں دے گا, بلکہ صبح سے شام تک لوگ دور دور گئے ہوتے ہیں مزدوریوں پر, اور رات کو آتے ہیں. عشاء کے بعد بھی یہ چاہیے کہ لوگوں سے اس وقت بھی وقت لے لو, یا اگر مسجد کو وقت دے دیں اس وقت بھی مسجد میں جمع کر کے بات کا کرنا, یہ بھی انتہائی ضروری اور ممکن ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم عشاء کی نماز کے بعد جایا کرتے تھے انصار میں ملاقاتوں کے لیے, اور دیر تک کھڑے کھڑے آپ انصار سے ہجرت سے پہلے کے واقعات اور ہجرت سے پہلے کی اذیت مشرکین کی طرف سے آنے والی وہ انصار کو سنایا کرتے تھے. عشاء کی نماز میں تاخیر کے فضائل اس لیے بتلائے گئے تھے کہ مسجد نبوی کے اندر اس وقت بھی عمل ہو رہا ہوتا تھا, عشاء کی نماز میں تاخیر ہو جاتی تھی, یہاں تک کہ نماز کے لیے آنے والے نماز کے انتظار کرتے کرتے لیٹ کر سو جایا کرتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم عشاء کی تاخیر کے فضائل بتلاتے, اور حضور اکرم صلی اللہ علیہ وسلم فرماتے اپنے صحابہ سے کہ تمہارے مسجد میں حلقہ لگا کر بیٹھنے پر اللہ رب العزت نے آج آسمان کا وہ دروازہ کھولا ہے جو اب سے پہلے کبھی نہیں کھلا, کاش میں تمہیں دروازہ دکھلا دیتا. یہ فضائل اس لیے بتلائے تھے تاکہ امت کا وقت مسجد میں گزرے اور امت اعمال مسجد سے جڑے. اس لیے میں بہت تاکید کر رہا ہوں, حضرت منتخب حدیث میں مسجد کے فضائل خوب جمع کیے ہیں, اور حیات الصحابہ میں مسجد کو کھول کر بیان کیا ہے. ہر کام کرنے والے کو چاہیے کہ جو کچھ سن رہا ہے اس کو وہاں غور سے پڑھے اور دیکھے, اور ہر کام کرنے والی کی عالمی سطح پر کام کرنے والوں کی یہ ذمہ داری ہے کہ اپنی محنت کو صحابہ کے طریقے محنت کے مشابہ کرنے کی کوشش کریں, یہی جہد ہے, یہی محنت ہے. کیونکہ حضرت فرماتے تھے کہ میں اس کام سے میں یہ چاہتا ہوں کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم امت کو دعوت اور عبادت کے اعتبار سے جس سطح پر چھوڑ گئے تھے امت وہاں پہنچ جائے. حیات الصحابہ میں تو عنوان قائم کیا ہے, مسجدیں کیوں بنائی جاتی تھی اور صحابہ مسجد میں کیا اعمال کیا کرتے تھے. اس میں حضرت مسجد کے سارے اعمال صحابہ کی سیرت سے نقل کیے ہیں. میں اس لیے میں تاکید سے عرض کر رہا کہ ہر کام کرنے والے کو چاہیے کہ اس کی کوشش کرے, اور جو کچھ عرض کیا جا رہا ہے یہی ہمارے کام کا طریقہ ہے اور یہی صحابہ کرام کا نہج ہے, اس لیے کہ محنت وہی ہے جو صحابہ کی تھی. تو میرے محترم دوست بزرگوں صاحب رحمۃ اللہ علیہ بولتین صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تاদের যেটা অভ্যাস ছিল সেটা হলো এই যে তারা তাদের মধ্যে কেউ তো ছিলেন যে চব্বিশ ঘন্টা মসজিদে তারা দিয়ে দিতেন, চব্বিশ ঘন্টা সময় তারা মসজিদে কাটাইতেন, মসজিদকে দিতেন, মসজিদের মেহনতের সঙ্গে নিজেকে লাগায় রাখতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন. আর কেউ ছিলেন এরকম যে তারা অর্ধেক দিন অর্ধেক রাত্রি দিতেন, অর্থাৎ অর্ধেক অর্ধেক দিতেন. আর কেউ এরকমও ছিলেন যে যারা দিনের এক তৃতীয়াংশ রাত্রের এক তৃতীয়াংশ মসজিদের জন্য দিতেন. তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অভ্যাস এটাই ছিল যে তারা মসজিদে তাদের সময়কে লাগাইতেন, বেশি চেয়ে বেশি তারা মসজিদে লাগাইতেন. এটার উদ্দেশ্য এই নয় যে মানুষ দুনিয়ার কামকাজ সবকিছু ছেড়ে দে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনও তারা দুনিয়ার কামকাজ ছেড়ে দেন নাই, দুনিয়ার কামকাজও তারা করেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের সময়কে ভাগ করে মসজিদে লাগে. এই ভাই ফটো তুলতেছে, এই লোকটাকে নিষেধ করেন. তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, হ্যাঁ ভাই এদিকে মোতাবজ্জ হন. তো বলতেছেন এই কথা যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মসজিদে বেশি চেয়ে বেশি সময় লাগাইতেন. এটার অর্থ এই নয় যে মানুষ দুনিয়ার কামকাজ ছেড়ে দেবে, বরং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও দুনিয়ার কামকাজ করতেন, কিন্তু তারা এটার মধ্যে বলে যে তারা ভাগ করতেন, বলে আমি আধা দিন মসজিদে সময় লাগাবো, তুমি কাজ কারবারে থাকবে, আর তুমি কাজ কারবারে অর্ধেক দিন লাগাবে, আমি ওই সময় মসজিদে থাকবো. আর তোমার রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে পালাক্রমে মসজিদে সময় লাগাইতেন. আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পুরা সময় মসজিদে দিতেন, এরকম ছিলেন. একজন সাহাবী হুজুরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, আমরা দুই ভাই, আমার এক ভাই এই ভাই সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, আর আমি কাজ কারবার করি, সে আমার কাজ কারবারে একটু সাহায্য করে না, একটু সময় দেয় না. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে এই কথাই বললেন যে তুমি যে দুনিয়ার কাজ কারবারের দ্বারা রুজি হাসিল করতেছ, যে সম্ভবত আল্লাহ তাআলা এর কারণেই তোমাকে রুজি দিতেছেন. সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এই নিয়ম ছিল যে তারা মসজিদে সময় দিতেন, এবং মসজিদে পুরা সময় দিতেন, অথবা আধা সময় দিতেন, অথবা এক তৃতীয়াংশ দিতেন, পালাক্রমে দিতেন. মোট কথা তাদের অবসর সময় তারা মসজিদের মধ্যে লাগাইতেন. আমরা ওই কথা বলতেছি, দুনিয়ার কাজ করবার আমরা করি, এতে কোনো মানা নাই, কিন্তু আমরা আমাদের অবসর সময়টা মসজিদের মধ্যে মসজিদকে আবাদ করার জন্য লাগাই, এবং মসজিদে আমাদের মধ্যে ঈমানের হালকা হবে, এবং সেখানে শেখানোর আমল হবে, এবং সেখানে মশওয়ারা হবে, সবকিছু সব আমলই মসজিদে হবে. চব্বিশ ঘন্টা যাতে আমাদের মসজিদ আবাদ থাকে আমলের দ্বারা. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চব্বিশ ঘন্টা মসজিদ আবাদ, যে কেউ মসজিদে আসতেছে যখন আসতেছে তো সে কোনো না কোনো আমলের মধ্যে মসজিদে মানুষদেরকে মশগুল দেখতেছে, সে ওই আমলের মধ্যে শরীক হইতে পারতেছে. এই জন্য আমরা যে গাস্ত করব মসজিদের বাইরে, তো বলে যে ওই সময় আমরা যেন মসজিদকে আমল থেকে খালি না রাখি. আমরা এই কথা মনে না করি যে আমাদের এই গাস্ত করাই শুধু দাওয়াতের কাজ হয়ে গেল, মানে না, আমাদের এই গাস্তের উদ্দেশ্য হল লোকদেরকে বাইরের পরিবেশ থেকে মসজিদে আনা. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মসজিদে সব সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আমলের পরিবেশ কায়েম থাকত. এই জন্য আমাদেরও আমাদের মসজিদকে সর্বক্ষণ মসজিদের আমলের দ্বারা আবাদ রাখতে হবে. যখন মসজিদে আমল নেই তো মসজিদ বন্ধ হয়ে গেছে, কিন্তু মসজিদে আমল থাকলে মসজিদ কখনোই বন্ধ হবে না, মসজিদে সবসময় আমল চালু থাকবে. বাইরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করব ঠিক আছে, কেউ এরকম হবে যে ভাই সঙ্গে সঙ্গে তৈয়ার হয়ে গেল তাকে মসজিদে নিয়ে আসি, আর কেউ এরকম আছে যে এখন সে সময় দিতে পারতেছে না, তো তার সঙ্গে ওইখানে আমরা পুরা কথাবার্তা বলি এবং তার কাছ থেকে মসজিদে কখন সে সময় দিবে এই সময়টা তার কাছ থেকে চেয়ে নেই। বলে ভাই আপনি কোন সময় ফারেক হবেন মসজিদের জন্য, মসজিদে কখন আপনি সময় দিবেন? এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ কোন অবস্থায় সকালে দুপুরে বিকালে রাত্রে আবার হাতকে এশার পরেও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় এশার নামাজে দেরি করতেন এবং কোন জায়গায় আনসারদের কাছে যাইতেন এবং সেখানে তিনি দাঁড়ায় দাঁড়ায় তাদের সাথে কথা বলতেন এবং হিজরতের পূর্বে মক্কাতে কিভাবে দাওয়াত দিচ্ছেন, কিভাবে এই সমস্ত জুলুম অত্যাচারকে সহ্য করছেন, এই সমস্ত ঘটনাবলী তাদেরকে শুনাইতেন। এশার নামাজে দেরি হয়ে যেত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই এশার নামাজে দেরি হওয়ার কারণে অনেকে ঘুমিয়ে পড়তেন, শুয়ে পড়তেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন তারা এশার নামাজ পড়তেন। তো এশার নামাজে দেরি করা, মেরে মহতরম দোস্তার বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ তাআলা তোমরা যে মসজিদের মধ্যে বসছো, তোমাদের যে মসজিদে আমলের মধ্যে বসে আসো, বলেন যে মসজিদে অপেক্ষা করতেছো নামাজের জন্য, আজ আল্লাহ তাআলা আসমানের এমন দরজা খুলছেন যা ইতিপূর্বে কখনো এই আসমানের দরজা খোলা হয় নাই। তো এই জন্য বেরে মহতরম দোস্তার বুজুর্গ, মসজিদের মধ্যে নিজেকে মসজিদের অবসর সময়গুলো আমরা মসজিদে লাগাবো, এইটা আমরা পুরা মজমা দেশি হোক বিদেশি হোক সকলে আমরা একথার পাক্কা ইরাদা করে নিই ইনশাআল্লাহ। সেই জন্য মেরে মহতরম দোস্ত উনি বলেন যে ভাই মসজিদের মধ্যে সময় লাগানো, মানে যে এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের তরিকা, যখন মসজিদের মধ্যে আমাদের সময় লাগবে তো সাহাবাদের তরিকার সঙ্গে আমাদের তরিকার মিল হবে। আর এই তরিকার মিলের কারণে যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত লাভ করছিলেন, এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও হেদায়েত দিবেন, দিলের ইয়াকিনকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন যখন আমরা মসজিদে সময় দিব। এই জন্য আসল জিনিসই হল মসজিদে সময় লাগানো, নিজেদের কাজ কারবার যেরকম আছে সেরকম ঠিক আছে আমরা আমাদের কাজ কারবার করি, কিন্তু আমাদের অবসর সময়টা মসজিদে দেই। আর মসজিদে সময় যেটা দিব এটা কোন এরকম নির্ধারিত একটা সময় না, যেমন আমরা অফিসে নির্দিষ্ট একটা সময়ে যাই, মসজিদ কোনো অফিস না যে মসজিদে নির্দিষ্ট সময়ে আমি আসবো, বরং মসজিদ তো রাত দিন ২৪ ঘন্টা যে কোনো সময় আমার অবসর সময় হয় আমি মসজিদের মধ্যে সময় দিই এবং মসজিদ ২৪ ঘন্টা আমার সময়ের জন্য তৈয়ার আছে। এই জন্য মসজিদে আমি আমার ২৪ ঘন্টার মধ্যে যখন সময় হয় তখন দিব, এ নয় যে একটা নিয়ম করে নিলাম যে আমি সকালবেলায় শুধু মসজিদের সময় দিব আর সারাদিন সময় দিব না। তো এটা তো এরকমই হইল, যেমন মানুষ অফিসে যায় আর অফিসে যেয়ে এসে একটা নির্দিষ্ট সময় থেকে নিয়ে তো নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে থাকে, তো মসজিদ তো এরকম নয়, অফিসের মতো নয় যে এটাকে আমি নির্দিষ্ট সময় দিয়ে দিলাম তারপরে মসজিদ থেকে আমি একবারে সবসময় বাইরেই থাকলাম, মানে না, মসজিদ ২৪ ঘন্টা আবাদ থাকবে। এই জন্য আমরা বাইরের মোলাকাত এবং সাক্ষাৎ এবং বাইরে গাস্টের দ্বারা লোকদেরকে তৈয়ার করব, যদি নগদ তৈয়ার হয়ে যায় তো তাকে নিয়ে আসব, আর যদি নগদ তৈয়ার না হয় কখন সে মসজিদের জন্য সময় দিতে পারে এই সময় তার কাছ থেকে চেয়ে নিব, এবং ওই সময় সে যখন মসজিদে আসবে তো মসজিদে তার জন্য যেন আমলের পরিবেশ কায়েম থাকে এইটার চেষ্টা করব। মানে আজ কি সবসে বড়া ফরিজা ঈমান, ইসকে বননে কি জগা, ইসসে দিলোকে মুতাসির হোনে কি জগা, ও সিফ মসজিদ হি হ্যাঁ। হজরত কে বয়ানাত মে তো ইহি মিলতা হ্যাঁ হামারে সব কে বয়ানাত মে কে মসজিদ হি আল্লাহ কে তাআল্লুক পেদা হোনে ওর ঈমান কি তাকওয়িয়ত কি জগা হ্যায়, কুরআন হাদিস সে ভরে হুয়ে হ্যায় কে ঈমান কি তাকওয়িয়ত কি জগা ওর আল্লাহ কে তাআসুর পেদা হোনে কি আসল জগা মসজিদ হ্যায়। মেরে বুজুর্গো দোস্তো আজিজো, ইস ফরিজে কে বাদ সবসে বড়া ফরিজা নামাজ কা হ্যায়, জিসকে বগৈর ইসলাম মে মুসলমান কা কোই হিসসা নাহি হ্যায়। উমর রাদি আল্লাহু তাআলা নে কিতনি হজ জাতে হুয়ে আখরি বাত ইহি থি কে জিস শখস কি জিন্দগি মে নামাজ নাহি হ্যায় উসকা ইসলাম মে কোই হিসসা নাহি হ্যায়, ইসলিয়ে ইস বাত কা কোই তসাউর নাহি কর সকতা কে মুসলমান নামাজ ছোড় দে, ইসকা কোই তসাউর নাহি হো সকতা, ইয়ে মুমকিন হ্যায় কে গৈর মুসলিম নামাজ পড় লে, ইয়ে তো হুয়া হ্যায় লেকিন ইয়ে নাহি হুয়া কে মুসলমান নামাজ ছোড় দে, ইসলিয়ে কে মুসলমান হোনে কি আলামত ইয়ে থি কে ও اللہ کے اس فریضے پر قائم تھا, بلکہ بعض ائمہ کا مذہب تو یہ ہے کہ نماز چھوڑنے والے کو قتل کر دیا جائے, یہ نماز چھوڑنے والا مرتد ہے اسلام سے. اس لیے میرے بزرگ و دوستو عزیزو, اس بات کو تو کیسے بھی شرم آتی ہے کہ مسلمان سے اس بات کا عہد کرایا جائے کہ وہ نماز نہیں چھوڑے گا, حالانکہ فرائض کو پورا کرنے کا عہد ان کفار سے کیا جاتا تھا جن کو اسلام میں آنے کی دعوت دی جاتی تھی. انہیں بتایا جاتا تھا کہ اسلام میں داخل ہونے کی یہ شرائط ہیں کہ نماز ادا کریں گے, زکوٰۃ ادا کریں گے, رمضان کے روزے رکھیں گے, بیت اللہ کا حج کریں گے. یہ فرائض سکھلائے جاتے تھے مشرکین کو اسلام میں داخل ہونے کے وقت. اس کا کوئی تصور نہیں تھا کہ مسلمان نماز چھوڑ دے. مسلمان کے نماز چھوڑنے کی اصل وجہ یہ ہے کہ دنیا کی محبت اللہ کے عوامی پر غالب آ گئی ہے. ایک آدمی دکان کو چھوڑ کر نماز کے لیے آنے میں تردد کرتا ہے کہ نماز کے لیے دکان کو کیسے چھوڑ دوں. حضرت فرماتے تھے کہ اللہ رب العزت نے جتنے اسباب دیے ہیں امتحان کے لیے دیے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ میرا حکم اس کے اپنی ضرورت پر مقدم ہے یا نہیں. اگر یہ میرے احکام کو مقدم کرے اپنی ضروریات پر تو اس کی ضروریات میرے ذمے ہیں, اور اگر یہ میری ضروریات کو میرے احکام کو ضائع کرے اپنی ضروریات کی وجہ سے تو پھر میں اس کے اسباب میں تنگی لاؤں گا. اس لیے میرے بزرگ دوست عزیزو, سب سے پہلے نماز سے ہی کامیابی کے یقین کی دعوت دو. سب سے پہلا علاج یہ ہے اس کا کہ نماز سے ہی کامیابی کے یقین کی دعوت دو. جب تک نماز سے اللہ کی ذات عالی سے براہ راست فائدہ اٹھانے کی دعوت نہ دو گے اس وقت تک یقین شکلوں سے ہٹ کر اعمال کی طرف آئے گا نہیں. سب سے پہلے نماز سے کامیابی کے یقین کی دعوت دو تاکہ اس کے مقابل میں جتنی شکلیں ہیں ان شکلوں کا یقین دلوں سے نکلے اور نماز کے ذریعے اللہ کے خزانوں سے براہ راست استفادہ کرنے کے راستے کھلیں. اس لیے میرے دوست عزیزو, سب سے پہلی بات یہ ہے کہ ہم کامل نماز کی دعوت دیں اور خود اپنی ذات سے نماز میں کمال پیدا کریں. اس لیے کہ دین کا کمال نماز کے کمال میں ہے. ایک ایک رکن کو تھام تھام کر ادا کیا جائے اور سبل سبل کر پڑھا جائے تاکہ دین اس سے دین کے اندر کمال پیدا ہو. دین کا حسن نماز کے حسن میں ہے, اور دین کی قباحت اور دین کا بگاڑ نماز کے بگڑنے میں ہے. من اقامها فقد اقام الدین, جو نماز کو درست کر کے پڑھے گا وہ دین کو قائم رکھے گا. اس لیے یاد رکھو, نماز پڑھنے والوں کی بے دینی کا سبب ان کے بھی نماز کی غلطیاں ہیں. اس لیے کہ فرماتے تھے ابن عباس اور عبداللہ بن مسعود رضی اللہ عنہما کہ جو شخص نماز کو اطمینان سے ادا نہ کرے اور جو جس شخص کی نماز کو منکرا سے نہ روکے, فرماتے تھے کہ اس کی نماز اس کو اللہ سے دور کرتی رہتی ہے. اس لیے اپنی نماز کے اندر اطمینان اور سکون پیدا کریں. اللہ کے راستے میں نکلنے کا زمانہ یہ بہترین زمانہ ہمارے لیے تھا. فرماتے تھے اللہ کے راستے میں نکلنا ایمان اور عبادات کی تکمیل کے لیے ہے. لمبی لمبی نمازیں پڑھنے کی مشق کرو اور لمبے لمبے سجدے کرنے کی مشق کرو. سب سے زیادہ بندہ اللہ کے قریب ہوتا ہے سجدے کی حالت میں, لیکن قیام سجدے سے بھی افضل ہے کہ اس میں اللہ کا کلام پڑھا جاتا ہے. اس لیے نماز سے مناسبت پیدا کرو. ابھی ہمیں نماز سے مناسبت نہیں ہے, نماز ابھی بوجھ بنی ہوئی ہے. اس کا بوجھ ہونا یہ نعوذ باللہ نفاق کی علامتوں میں سے ہے. یہ نفاق کی علامتوں میں سے ہے کہ منافقین نماز کی طرف آتے تو تھے لیکن بڑی سستی کے ساتھ اور نماز کو بوجھ سمجھتے تھے. مومن پہ نماز محبوب ہوتی ہے. آپ نے فرمایا قرۃ عینی فی الصلاۃ, کہ میری آنکھوں کی ٹھنڈک نماز میں ہے. اس لیے ہم اللہ کے راستے میں نکل کر اس کی پوری مشق کریں کہ لمبے لمبے رکوع لمبے لمبے سجدے کرنے سے نماز سے مناسبت پیدا کریں, اور تہجد کو لازم پکڑ لیں. تہجد کو لازم پکڑ لیں کہ دن بھر دعوت کے کام میں جو مدد ملے گی وہ رات کے قیام سے ملے گی. رات کا قیام نفس کو کچلنے والا ہے اور دعوت کی بات کو واضح کرنے والا ہے اور دعوت کے کام میں مدد کرنے والا ہے. اللہ نے قرآن میں اسی طرح فرمایا اشد وطئا واقوم قیلا ان لک فی النہار سبحا طویلا. اس کا مطلب یہی تھا کہ نفس کو کچلو تاکہ دعوت کی بات واضح ہو. اس لیے کہ اللہ کے دین کی بات کے کرنے سے ہماری اپنی نفس کی خواہشات یہی رکاوٹ بنی ہوئی ہیں. اگر نفس کو کچلا جائے گا تو اللہ رب العزت ہم سے دین کا کام لے لیں گے, ہمیں امت کی ہدایت کا ذریعہ بھی بنائیں گے, اور رات کے قیام سے دن بھر دعوت کے کام میں مدد ملے گی. فرماتے ہیں ابوبکر رضی اللہ تعالیٰ عنہ اللہ کے راستے میں نکلنے والی جماعتوں سے کہ اللہ کے راستے میں نکل کر دو کام زیادہ کرنے ہیں, ایک رات کا قیام اور ایک قرآن کی تلاوت. اس کے بقدر تمہاری اللہ کی طرف سے مدد ہوگی. اس لیے میں نے عرض کیا کہ تہجد کو لازم پکڑ لو, اشراق چاش عوامین ان نوافل کا خوب اہتمام کرو کہ نوافل کی کثرت اللہ کے قرب کا ذریعہ ہے, نوافل کی کثرت اللہ کے قرب کا ذریعہ ہے. اللہ تعالیٰ فرماتے ہیں میرا بندہ نوافل کے ذریعے میرے قریب ہوتا رہتا ہے یہاں تک کہ میں اس کو اپنا اتنا محبوب بنا لیتا ہوں کہ میں اس کے ہاتھ بن جاتا ہوں جس سے وہ پکڑے, اس کے پاؤں بن جاتا ہوں جس سے وہ چلے, اس کی آنکھ بن جاتا ہوں جس سے وہ دیکھے, اس کے کان بن جاتا ہوں جس سے وہ سنے. یعنی مسلمان کا 100% اللہ کی چاہت پر استعمال آ جاتا ہے نوافل کی کثرت سے. اس لیے میں نے عرض کیا کہ اللہ کے راستے میں نکل کر ایک ہمیں نماز پر یہ محنت کرنی ہے, دوسری کوشش کریں نماز میں صفت احسان پیدا کرنے کی. اللہ کا دھیان بالارادہ نماز میں لے کر آؤ, ایک اگر رکن میں کم سے کم 3-3 مرتبہ اللہ کا دھیان بالارادہ پیدا کرنا کہ میں اللہ کو دیکھ رہا ہوں. یہ تو میں اللہ کو دیکھ رہا ہوں یہ اعلیٰ درجہ ہے, لیکن اتنا ہے کہ اللہ تعالیٰ مجھے دیکھ رہے ہیں, اس سے نیچے کوئی درجہ نہیں ہے. نعوذ باللہ اگر خیال آ گیا کہ اللہ نہیں دیکھ رہے ہیں تو یہ کفر ہے. اللہ میں اللہ کو دیکھ رہا ہوں اس کی کوشش کرنا نماز میں, اس سے عبادات کے اندر صفت احسان پیدا ہوتی ہے. اللہ کا دھیان عبادات کی روح ہے, اس لیے ہر عمل میں اللہ کا دھیان جمانا, ہر عمل میں اللہ کا دھیان جمانا یہ ہر عمل کی حقیقت کو حاصل کرنا ہے. اس لیے ہم نماز میں اس کی پوری پوری مشق کریں. اور ایک بات یہ ضروری ہے کہ نماز کو علم پر پورا لائیں, ہم تحقیق کریں حضور اکرم صلی اللہ علیہ وسلم سجدہ کیسے کرتے تھے, آپ کے رکوع کی کیا کیفیت تھی, آپ کے قوم قائدی کی کیا کیفیت تھی. اپنی نماز کو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نماز کے مشابہ کرنا یہی پوری امت کے لیے حکم ہے. علماء ہو, مشائخ ہو, مریدین ہو, عوام ہو, خواص ہو, تاجر ہو, کاشتکار ہو, جاہل ہو, عالم ہو, سب کے لیے ایک ہی نماز کا حکم ہے, صلوا کما رأیتمونی اصلی. ایک ہی نماز ہے پوری عالم کے لیے, قیامت تک آنے والوں کے لیے, جس طرح نماز مجھے پڑھتے ہوئے دیکھ رہے ہو یہی نماز اصل ہے. اس لیے بھی نماز کے اندر ہم کمال پیدا کریں. ایک مشق یہ ہے کہ نماز سے ہی کامیابی لو, اپنے اسباب کو مؤخر کیا کرو. حضرت فرماتے تھے جب نماز پر یقین آئے گا تو اللہ رب العزت چھوٹی شکل لائیں گے مقابلے میں, یہ دکان کو بند کر کے نماز کے لیے چل دے گا کہ دکان سے نہیں ہوتا بلکہ اللہ پالتے ہیں نماز پر پالتے ہیں, یہ کہہ کر دکان چھوڑ کر چل دے گا نماز کے لیے. یہ سمجھے گا کہ میرا یقین نماز پر آ گیا ہے اور میری نماز بن گئی ہے. اللہ رب العزت ابھی تو چھوٹی شکل لائے نماز کے مقابلے میں دکان کی شکل, اللہ تعالیٰ اس کے یقین کا امتحان ضرور لیں گے. یہ چلا نماز کے لیے دکان بند کر کے لیکن مسجد کے قریب پہنچا تھا, پیچھے سے کسی نے آ کر کہا کہ آپ کے ملک کے وزیر آپ کے گھر پر آ گئے ہیں اور آپ کو فوراً بلا رہے ہیں. حضرت فرماتے تھے اگر اس کا قدم اٹھتا ہے گھر کی طرف تو اس نے اللہ کی بادشاہت کا انکار کر دیا اور وزیر کی وزارت کو تسلیم کر لیا. اگر یہ ایمان والا تھا تو کہتا کہ کہہ دو وزیر سے اگر اللہ کی ذات مطلوب ہے تو کلمہ پڑھ کر مسجد میں آ جائیں, اور اگر اللہ کی ذات مطلوب نہیں ہے تو انتظار کریں, ہمیں اللہ نے بلایا ہے. اذان مسجد میں بلانے کے لیے ہے, نماز کا ٹائم بتانے کے لیے نہیں ہے. اذان مسجد میں بلانے کے لیے ہے, نماز کا ٹائم بتانے کے لیے نہیں ہے. اس لیے میرے دوست عزیزو فرماتے تھے کہ اللہ تعالیٰ چھوٹی شکل کے بعد بڑی شکل لائیں گے دیکھنے کے لیے کہ نماز پر یقین ہے یا وزیر کے بلانے پر, وزیر کی وزارت پر یقین ہے. اگر دل میں ایمان ہے تو کہہ دے گا وزیر کو کہ تم انتظار کرو یا کلمہ پڑھ کر مسجد میں آ جاؤ, اور اگر یقین ہے وزیر کی وزارت پر تو یہ نماز کو چھوڑ کر وزیر کی بات کو سنے گا, کہے گا نماز قضا نہیں ہو رہی بعد میں پڑھ لوں گا, وزیر کسی بات پہلے سن لوں ورنہ جیل میں ڈال دے گا. اس کا مطلب یہ ہوا کہ اللہ کی جیل جہنم کا یقین نہیں ہے بلکہ وزیر کی دنیا کے چند دنوں کی جیل کا زیادہ خوف ہے. بس سمجھ لے کہ ابھی نماز پر یقین آیا نہیں ہے. نماز پر ایمان تو اس دن آئے گا جب ساری دنیا کی بادشاہتوں کو ٹھوکر مار کر نماز کی طرف قدم اٹھائے. اس لیے میرے بزرگ دوست عزیزو ہمیں اس کی مشق کرنی ہوگی, ہمیں اس کی مشق کرنی ہوگی. اپنی ضروریات کو, اپنے اسباب کو مؤخر کیا کرو, اس مشق سے ہمارے اندر فرائض کو قائم کرنے کی استعداد پیدا ہو جائے گی. تیسری بات یہ ہے کہ ہم کوشش کریں کہ نماز سے ہی مسائل کو حل کرانے کی, جب کوئی حاجت پیش آئے سب سے پہلے ہمارا خیال نماز کی طرف جائے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اس کا عادی بنایا تھا. ماجد نے آ کر کہا انس رضی اللہ تعالیٰ عنہ سے کہ بارش کی ضرورت ہے, فرمایا لاؤ لوٹے میں پانی, فوراً وضو کیا اور نماز پڑھی, نماز پڑھتے رہے نماز پڑھتے رہے, بادل نہیں آیا. یہاں تک کہ ماجد سے کہا دیکھو بادل آیا ہے. اس نے بہت دیر کے بعد آ کر بتایا کہ ایک ٹکڑا پرندے کے پر کے برابر بادل میں آسمان پہ نظر آیا ہے. فرمایا پھر نماز پڑھتے رہے پڑھتے رہے یہاں تک کہ آسمان بادل سے بھر گیا. میرے بزرگ دوست عزیزو, ہمارے کام کا بنیادی مقصد ہے نماز سے ہی مسائل کو حل کرانے پر آ جانا. اللہ تعالیٰ کر کے دکھلائیں گے کہ اگر یہ نماز کی طرف اس یقین سے آتا ہے تو اللہ تعالیٰ اسباب کی طرف بڑھنے سے پہلے ضروریات کو پورا فرمائیں گے, یا اسباب کو اس کا پابند اور اس کا غلام بنا دیں گے. اس لیے میرے دوست عزیزو, ہم اس بات کی مشق کریں دعوت کے ذریعے کہ نماز سے مسائل کے حل کرنے اور امت کو نماز سے ہی مسائل کے حل کے یقین پر لے آویں. میرے محترم دوست بلند بھائی, ایک فرض تو ہو جی ایمان ہے, ایمان ایک فرض اللہ پاک کی طرف سے, এই ফরজকে কিভাবে আমরা শিখবো, কিভাবে আমরা আমাদের মধ্যে আনবো, এদের জন্য তরিকা বাঁচানো হল যে মসজিদের পরিবেশের মধ্যে আমরা ইমানের মজলিসের মধ্যে বসি এবং লোকদেরকে ইমানের মজলিসের মধ্যে নিয়ে আসি, এর দ্বারা আমাদের ইমান বৃদ্ধি পাবে, ইমান শক্তিশালী হবে. দুই নম্বর ফরজ যেটা ইমানের পরে সবচেয়ে বড় ফরজ যেটা সেটা হল নামাজ. তো মেরে মহতরাম দোস্ত, আল্লাহ রাস্তায় আমরা চলতেছি, এই সময় আমরা আমাদের নামাজকে সুন্দর করি, নামাজকে ঠিক করি. উনি বলেন যে ভাই প্রত্যেক মুসলমানের উপরেই নামাজ ফরজ, নামাজকে শিখতে হবে, নামাজ পড়তে হবে. বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের জামানায় বলেন যে তারা তো নামাজ ছাড়বেন, এই কথা তো কোন মুসলমান নামাজ ছেড়ে দিবে এই কথা তো ধারণাই করা যাইত না, এই কথা তো চিন্তাই করা যাইত না. বরং সেই সময় তো কোন কাফেরকে মুসলমান বানাইবার জন্য তাকে এই কথা শিখানো হইতো, বলা হইতো যে তুমি যখন মুসলমান হবে তো তোমার উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ হবে, পাঁচ অক্ত নামাজ তোমাকে পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ রমজান মাসে রোজা রাখতে হবে এবং হজ করতে হবে. এগুলি তো একজন মুশরিককে ইসলামে দাখিল হওয়ার সময় শিখানো হইত. মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে এটা অত্যন্ত লজ্জাকর জিনিস যে কোন মুসলমানকে এই কথা বলা হয়, তার কাছ থেকে এই অঙ্গীকার লওয়া হয় যে সে আর কখনো নামাজ ছাড়বে না. মেরে মহতরম দোস্ত, এটা তো একজন মুসলমানের জন্য বড় অপমানের জিনিস, বড় লজ্জার জিনিস যে মুসলমান সে নামাজ পড়বার অঙ্গীকার করতেছে. মুসলমান তো নামাজ পড়বেই, নামাজ ছাড়া তো ইসলাম হইতেই পারে না. আজ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলছেন ইন্তেকালের সময়, হ্যাঁ হ্যাঁ নামাজ, বলে যে নামাজ এত বড় ফরজ যে নামাজকে আদায় করল না, নামাজ পড়ল না, তার ইসলামের মধ্যে কোন অংশই নাই. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজকে সুন্দর থেকে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে, নামাজকে এরকম ভাবে আদায় করতে হবে যেরকম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজকে আদায় করছেন. মেরে মহতরম দোস্ত, নামাজ প্রত্যেকের জন্যই জরুরি, প্রত্যেককেই সুন্দর করতে হবে. বলেন যে চাই সে পীর হোক, চাই সে মুরিদ হোক, চাই সে আলিম হোক, চাই সে সাধারণ লোক হোক, যে কোনো শ্রেণীর লোক হোক না কেন, মুসলমান মাত্রই সে নামাজের ফরজকে আদায় করবে, নামাজ তো আদায় করতেই হবে. এই জন্যই মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের জন্য ডাকা হইতেছে. আবার যে আমরা আল্লাহ রাস্তায় বের হইতেছি, সেই জন্য এক দ্বিতীয় নম্বর মেহনত যেটা আমরা করব, আমাদের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইবার চেষ্টা করব. রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেভাবে আমরা নামাজ পড়ব. নামাজের মধ্যে সুস্তি অলসতা, বলে যে এটা তো মুনাফিকের স্বভাব, মুনাফিকরা নামাজের মধ্যে আসতে অলসতা করত এবং অলসভাবে তারা নামাজে আসত. কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের স্বভাব এটাই যে নামাজকে সে বড় ভারী মনে করে. একজন মুসলমান সে কখনোই নামাজকে ভারী মনে করতে পারে না, বরং নামাজ তো তার কাছে প্রিয় হয়ে যাবে. হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলছেন এই কথা, বলে যে আজ দুনিয়ার জিনিস যেহেতু প্রিয় হয়ে গেছে এই জন্য বলে যে ওইটার মহব্বতে মানুষ নামাজের মহব্বত হারাই ফেলছে, আল্লাহ তাআলার হুকুমের মহব্বত হারাই ফেলছে, আল্লাহ তাআলার মহব্বতকে হারাই ফেলছে. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে নামাজ আমাদেরকে সুন্দর থেকে সুন্দর ভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় চলার জমানায় ফরজ নামাজ তো আমরা সুন্দরভাবে আদায় করবই, এমনি ভাবে মেরে মহতরম দোস্ত তাহাজ্জুদের নামাজও আমরা পড়ব। বলে যে ভাই তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রির নামাজ, ওই সময় নামাজকে সুন্দরভাবে পড়া আর ওই সময় নামাজকে আদায় করা, আল্লাহ তাআলা ওই সময় মুতাওয়াজ্জিহ হন। এই জন্য তাহাজ্জুদের এহতেমাম আমরা আল্লাহর রাস্তার বাইরে হওয়ার জমানায় তো অবশ্যই করব। আবার যে তাহাজ্জুদের সঙ্গে সঙ্গে বলে যে অন্যান্য নফল নামাজগুলা, বলে যে এই সমস্ত নফল নামাজগুলাও আমরা আদায় করব। কারণ বান্দা যখন নফল নামাজ আদায় করে তো সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকে। নামাজের সেজদার মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা আল্লাহ তাআলার, আর যখন সে দাঁড়ায় কোরআন পড়ে তো বলে যে আল্লাহ তার সবচেয়ে বেশি নিকটবর্তী হন। এই জন্য বলেন যে যে নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত পড়া এটা বেশি বেশি সেজদা করার থেকে উত্তম। এই জন্য নামাজকে সুন্দর করি, তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নফল নামাজও আমরা পড়ি। কারণ যখন বান্দা নফল নামাজ পড়ে, নফল নামাজের এহতেমাম করে তো আল্লাহর সঙ্গে তার মহব্বত পয়দা হয়ে যায় এবং আল্লাহও তাকে মহব্বত করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে এরকম, আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দার হাত হয়ে যাই, আমি বান্দার পা হয়ে যাই, আমি বান্দার চোখ হয়ে যাই, আমি বান্দার কান হয়ে যাই। আল্লাহ তাআলা বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব কিছু আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবহার করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের মধ্যে মেহনত করা যে নামাজকে আমি সুন্দর থেকে সুন্দর বানাই, এবং নামাজ ফরজ নামাজ তো পড়বই, বলে যে এর সাথে সাথে চাষ তাওয়াবিন এশরাক, বলে যে এই সমস্ত নামাজের আমি এহতেমাম করি, এমনি ভাবে তাহাজ্জুদের এহতেমাম তো আমি অবশ্যই করব। বলে যে এই সমস্ত নফল নামাজের দ্বারা মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যাবে। নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। এই জন্য বলেন বলে যে নামাজ যখন সুন্দর হয় তো ওই নামাজের দ্বারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলতেন, বলে যে এই নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আর যখন বান্দা নামাজকে নষ্ট করে, নামাজকে অসুন্দর করে পড়ে, বলে ওই নামাজের দ্বারা সে আল্লাহ তাআলা থেকে দূরে সরতে থাকে, নামাজ থেকে সে দূরে সরতে থাকে। তো নামাজ থেকে দূরে সরে যায় মানুষ যখন নামাজকে সে অসুন্দর করে পড়ে। এই জন্য নামাজের মধ্যে এক নম্বর তো হলো ভাই ধ্যানের সঙ্গে নামাজ পড়ি, আমি এই কথা ধ্যান করি নামাজে দাঁড়াই যে আমি যেন আল্লাহ তাআলাকে দেখতেছি, এই পরিমাণ ধ্যান আমার ভিতরে থাকে। আর না হলে কমসে কম আমি তো এই কথা ধ্যান করি যে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখতেছেন। মেরে মহতরম দোস্ত আল্লাহ দেখেন না এরকম ধারণা করা তো কুফরি। এই জন্য মেরে মহতরম দোস্ত আল্লাহ তো অবশ্যই দেখতেছেন। তো নামাজের মধ্যে যখন দাঁড়াই তা আমি এরকম ধ্যান বানাই আমি আমার যেন আমি আল্লাহকে দেখতে পাইতেছি। আর যদি এই পর্যন্ত আমি পৌঁছতে না পারি তো কমসে কম এতটুকু তো অবশ্যই ধ্যান করি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তো এটাই বলে মেরে মহতরম দোস্ত সিফাতে এহসানের সঙ্গে নামাজকে আদায় করা, আল্লাহ তাআলা দেখতেছেন এই ধ্যানের সঙ্গে আমি নামাজকে আদায় করি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমার কথা পড়াকে শুনতেছেন, আল্লাহ আমার তসবিহকে শুনতেছেন, কোরআন পড়াকে আল্লাহ তাআলা শুনতেছেন, বলে এই ধ্যানের সঙ্গে আমি নামাজকে আদায় করি। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ এমনি ভাবে আল্লাহ তাআলা এই নামাজকে যেভাবে পড়তে বলছেন ওই ইলমকে হাসিল করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার তরিকা শিখাই দিয়েছেন যে কিভাবে নামাজ পড়তে হবে, এই নামাজের ইলমকেও আমি হাসিল করি। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে নামাজকে আমি এরকম ভাবে আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে আমার কামিয়াবি রাখছেন, আল্লাহ তাআলা এই নামাজের সঙ্গে ওয়াদা করছেন, আল্লাহ তাআলা সে ওয়াদাকে পাওয়ার জন্য ওই কামিয়াবিকে হাসিল করার জন্য আমি নামাজের এহতেমাম করব। নামাজের মধ্যে আমি এই কথা খেয়াল রাখবো যে আল্লাহ তাআলা এই নামাজের দ্বারা আমার সঙ্গে ওয়াদা করছেন, কাজে আল্লাহর ওয়াদাকে পাওয়ার জন্যই আমি নামাজ পড়তেছি। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে এই নামাজের দ্বারা আমি আমার হাজতকে পুরা করাবো, বলে যে আমি নামাজের দ্বারা আমার জরুরত এবং প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে পুরা করব, এই জন্য নামাজের দিকে আসব। উনি বলেন যে আল্লাহ তাআলা ঈমান ইয়াকিন আল্লাহ তাআলার উপরে আছে, এ কথার পরীক্ষা আল্লাহ তাআলা করেন। এইভাবে পরীক্ষা করেন যে একজন লোক দোকানদারি করে, মুয়াজ্জিন মসজিদের আজান দিয়ে দিছে, এখন সে দোকানদারি বন্ধ করে সে নামাজের জন্য আসে কি আসে না, যদি সে দোকান বন্ধ করে নামাজের দিকে আসে, আল্লাহর হুকুমের দিকে আসে, তাইলে সে আল্লাহ তাআলার উপরে ইমান রাখে, ইয়াকিন রাখে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, এ কথার প্রমাণ হয়ে গেল। আর যদি সে মনে করে যে না, যদি আমি দোকান বন্ধ করে মসজিদে যাই তো এই দোকানে তো বড় লোকসান হয়ে যাবে, তো সে দোকানেই বসে থাকে, তো এই কথা প্রমাণ হয়ে গেল যে সে আল্লাহ তাআলাকে মহব্বত করে না, আল্লাহ তাআলার উপরে ইমান রাখে না, আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন করে না। এই জন্য সে আল্লাহ তাআলার ডাকের মোকাবেলায় সে তার দোকানকে প্রাধান্যতা দিল। এই জন্য মেরা মহতরম দোস্তার বুজুর্গ হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন কথা যে দোকান তো একটা ছোট পরীক্ষা হইল, বলে এর চেয়েও বড় পরীক্ষা আল্লাহ তাআলা আনবেন। যখনই মানুষ ইমানের দাবি করে তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই দাবিতে সে সত্যবাদী কি মিথ্যাবাদী, এ কথা আল্লাহ তাআলা প্রমাণ করে দেন। সে বলে আমি আল্লাহর উপরে ইমান রাখি, আল্লাহর উপরে ইয়াকিন করি, আল্লাহকে মহব্বত করি, তো আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা আনবেন। এই পরীক্ষাগুলা পরে দোকানের এক পরীক্ষা বলে এটা তো ছোট পরীক্ষা হইল, এর চেয়ে বড় পরীক্ষাও আল্লাহ তাআলা করবেন। বলে যে ছোট পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেল, দোকানকে ছেড়ে সে মসজিদের দিকে রওনা দিল, মসজিদে রওনা দিচ্ছে, যখন একবারে মসজিদের কাছাকাছি পৌঁছছে তো এমন সময় একজন লোক এসে বলল যে আপনার ঘরে তো মন্ত্রী সাহেব আসছেন, আপনাকে এখনই যাইতে বলছেন। এই মুহূর্তে যে সে মসজিদের দুয়ারে পৌঁছে গেছে আর এই সময় এই খবর আসছে, এখন সে চিন্তা করে আমি কি মন্ত্রীর ডাকে সাড়া দিব, না আমাকে তো আল্লাহ তাআলা ডাকছেন। যদি সে আল্লাহর উপরে ইমান রাখে, আল্লাহকে মহব্বত করনেওয়ালা হয়, তাইলে তো সে এই কথা উত্তর দিয়ে দিবে ওই বলনেওয়ালাকে, মন্ত্রী সাহেবকে বলো যে আল্লাহ তাআলা নামাজের জন্য ডাকছেন, আল্লাহর ফরজ হুকুমের জন্য ডাকছেন, উনিও যেন নামাজে চলে আসেন। আর যদি উনি নামাজে আসতে না পারেন তো উনি যেন অপেক্ষা করেন, আমাকে তো আল্লাহ তাআলা ডাকছেন, কাজে আমি আল্লাহ তাআলার ডাক এইটার মোকাবেলা মন্ত্রীর ডাককে অগ্রাধিকার দিতে পারি না। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই ব্যক্তি এই পরীক্ষায়ও পাশ হয়ে গেল, যে এত বড় পরীক্ষা তার সামনে আসলো, ইমানের পরীক্ষা, যে সে কি আল্লাহকে অগ্রাধিকার দেয় না দুনিয়াকে অগ্রাধিকার দেয়। যদি সে আল্লাহকে অগ্রাধিকার দেয় তাহলে তো সে মসজিদেই প্রবেশ করবে, এরকম খবর শোনার পরেও সে মসজিদের দিকেই আসবে। আর যদি সে দুনিয়াকে অগ্রাধিকার দেয় তো এরকম কথা শুনে সে মসজিদকে ছেড়ে দিয়া ওই দুনিয়ার দিকে অগ্রসর হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে মানুষ যখন ইমান আনে তো আল্লাহ তাআলা ইমানের পরীক্ষাও নেন। এইভাবে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন এই জন্যই যে মানুষের ইমানকে পরীক্ষা করবেন, তা না হলে এই সমস্ত হুকুমের কোনো প্রয়োজন ছিল না। মানুষ একথা বলে দিত যে আমি আল্লাহ তাআলার উপরে ইমান রাখি, তো আল্লাহ তাআলা তারপরে হুকুম দিচ্ছেন এই জন্যই, দেখি তোমার ইমান তোমাকে আমার হুকুমের দিকে আনে না তোমার ইমান তোমাকে আমার হুকুম থেকে দূরে সরাইয়া দেয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়া যখন আমাদেরকে টেনে নিয়ে যায় তো আমাদের ইমানের পরীক্ষা হয়ে যায়, আমরা ইমানের নম্বরে ইমানের পরীক্ষায় ফেল হয়ে যাই। আর যখন দুনিয়া আমাদেরকে মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় টানতে পারে না, আমরা আল্লাহর হুকুমের দিকেই আসি, তো এ কথা প্রমাণ হয়ে যায় যে সত্যি আমি আল্লাহ তাআলার উপরে ইমান রাখি এবং আল্লাহ তাআলাকে মহব্বত করি। তমাম ইবাদাত ও জিন্দগি কে হর শোবে কো আল্লাহ কে হুকুম পর লানা اور محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر اس شعبے کا حکم کو پورا کرنا اس کے لیے علم شرط ہے۔ اس لیے دو علم کی طرف دعوت ہے، ایک علم فضائل کا، فضائل ہی اللہ کے وعدے ہیں، ایک علم فضائل کا کہ فضائل ہی اللہ کے وعدے ہیں، اللہ کے وعدوں کا یقین وعدوں کو پورا کروائے گا، صرف معلومات سے وعدے پورے نہیں ہوں گے بلکہ اللہ کے وعدوں کا یقین وعدوں کو پورا کروائے گا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ سے وعدے کرتے تھے اللہ کی طرف سے، صحابہ ان وعدوں کا یقین کرتے تھے، اللہ تعالیٰ صحابہ کے لیے وعدے پورے فرماتے تھے۔ اس لیے فضائل کی تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کا یقین دلوں میں پیدا کرنا، اور مسائل کے سیکھنے کا مقصد ہے اللہ تعالیٰ کے احکام کو محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورا کرنا۔ یہ دونوں علم ضروری ہیں. مسائل کا علم سے تو فراغت ہو جائے گی لیکن فضائل کے علم سے فراغت نہ ہوگی. اس لیے کہ وعدوں کا یقین ہمیشہ چاہیے, موت تک اس کے ساتھ عمل لگا ہوا ہے. مسائل کے علم سے فراغت ہو جائے گی, نماز کا طریقہ سیکھ لیا, روزے کا طریقہ سیکھ لیا, زکوٰۃ کی ادائیگی کا طریقہ سیکھ لیا ہے, ان سے ان فرائض کے علم سے فراغت ہو جائے گی, فرائض کے علم سے فراغت ہو جائے گی. لیکن کوئی کتنا پرانا ہو جائے اس تبلیغ میں اور کوئی کتنے حدیثیں یاد کر لے, لیکن وہ اللہ کے وعدوں کی تعلیم کے حلقوں میں بیٹھنا اس کی اپنی ہمیشہ کی ضرورت ہے تاکہ اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ ہو. کبار صحابہ آپ سے اللہ کے وعدوں کو سنا کرتے تھے اور یقین کرتے تھے. اصل میں عرض کر رہا تھا کہ تعلیم ہی ایمان کا حلقہ تھا, کہ یہاں اللہ کے وعدوں کا یقین سکھلانے کے لیے اور ظاہر سے یقین کو ہٹا کر غیب پر یقین لانے کے لیے اللہ کے وعدے سنائے جاتے تھے. بس یہی ہماری تعلیم کا مقصد ہے کہ اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنا. تعلیم کا طریقہ سمجھ لو. ہر سماتے تھے کہ تعلیم میں باوضو بیٹھیں اور تعلیم میں ٹیک نہ لگائیں اور تعلیم میں اللہ کے وعدوں کا یقین کے ساتھ تعلیم کرانے والا بھی وعدوں کا یقین رکھے اور سننے والا بھی یقین رکھے کہ یہ اللہ کے یقینی وعدے ہیں اور یہ ایمان والوں کے لیے قیامت تک کے لیے ہیں. اس یقین کے ساتھ اگر تعلیم حلقہ میں بیٹھیں گے تو ہمارے دلوں میں اللہ کے وعدوں کا یقین تازہ ہوگا. تعلیم کا حلقے کا مقصد ہے دلوں سے مادے کا, شکلوں کا, اسباب کا, ساری دنیا کی وزارت اور حکومتوں کا یقین نکالنا اور اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنا. یہ تعلیم کا اصل مقصد ہے اور اس سے کوئی مستغنی نہیں ہو سکتا. اس کی ہر ایک کو ہر وقت ضرورت ہے. میں عرض کر چکا ہوں کہ مسائل کے علم سے فراغت ہو جائے گی, کہ مسائل کا علم محدود ہے لیکن اللہ کے وعدوں کا یقین لا محدود چیز ہے. اس سے مومن کو فراغت نہیں ہے. اس لیے جتنی جماعتیں اللہ کے راستے میں نکل رہی ہیں یہ اللہ کے راستے میں نکل کر صبح کی تعلیم میں اہتمام کریں تین عملوں کا. سب سے پہلا عمل قرآن کی تصحیح کا حلقہ ہے. اگر پوری جماعت میں صحیح قرآن پڑھنے والا ایک شخص ہے تو ایک ہی حلقہ قائم کیا جائے اور ان کا قرآن درست کرایا جائے. اس میں کتنا بھی وقت لگے لیکن قرآن صحیح ہونا فرض ہے نماز کی فرض کی ادائیگی کے لیے. ایک ایک آیت قرآن کی یاد کرائی جائے, چھوٹی چھوٹی صورتیں پہلے پڑھائی جائیں اور چھوٹی صورتیں ہی یاد کرائی جائیں تاکہ نماز صحیح ہو جائے. اس فراغت کے بعد پھر منتخب احادیث سے تعلیم کا اہتمام ہو. اس کتاب کا پڑھنا اجتماعی تعلیم میں اس لیے ضروری ہے تاکہ امت دوبارہ اس دعوت میں اس جذبے پر آ جائے جو جذبہ اس راستے پھرنے میں صحابہ کرام کا تھا. امت کو اللہ کے راستے کی نقل و حرکت کے اس جذبے پر اور ان آداب پر لانا ہے جو آداب اور جذبات اس راستے میں نکل کر صحابہ کرام کے تھے. امت کے اندر سے اس راستے پھرنے کا احتساب ختم ہو چکا ہے. اللہ کے راستے پھرنے کو اللہ کا امر یقین نہیں کرتے اور اس پر پورا ہونے والے وعدوں کو اس زمانے میں پورا ہونے کا یقین نہیں کرتے. جو کچھ اللہ نے صحابہ کے ساتھ اس راستے کی نقل و حرکت پر کیا ہے, اللہ تعالیٰ بعد والوں کے ساتھ ایک مومن کے ساتھ 10 صحابہ کے بقدر مدد اور ایک مومن کو 50 صحابہ کے بقدر اجر دینے والے ہیں. یہ سارے وعدے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے احادیث میں فرمائے ہیں. اسے میں تاکید کر رہا ہوں کہ صبح کی تعلیم میں منتخب احادیث سے ہی تعلیم ہوگی اور جتنے بھی دنیا کے مراکز ہیں ان مراکز میں جس وقت بھی جماعتوں کی روانگی ہو صبح یا شام, جماعتوں کی روانگی کی ہدایات سے پہلے منتخب احادیث سے ہی تعلیم کی جائے تاکہ اللہ کے راستے میں نکلنے والی جماعتیں وہ اللہ کے راستے میں نکلنے کے آداب, اللہ کے راستے میں نکلنے کے فضائل, اللہ کے راستے کی تکلیف پر اللہ کی طرف سے کیا وعدے ہیں انہیں اچھی طرح سن کر سمجھ کر اور اس یقین احتساب کے ساتھ نکلیں جس یقین احتساب کے ساتھ صحابہ نکلا کرتے تھے. اس سے ہمارے اندر استقامت پیدا ہوگی. میں نے پوری بات اس لیے عرض کی ہے تاکہ معلوم ہو جائے کہ منتخب احادیث سے تعلیم کی کیا ضرورت ہے اور اس کتاب کی تبلیغ میں کیا اہمیت ہے. اس لیے فضائل اعمال ما فضائل صدقات کے ساتھ ساتھ اس کتاب سے تعلیم کا اہتمام کیا جائے. اس کے لیے صبح کی تعلیم میں نکلنے والی جماعت صبح کی تعلیم میں قرآن کی تصحیح کے حلقے کے بعد منتخب احادیث سے تعلیم کریں تاکہ پھر سے صفات کا مذاکرہ انہی احادیث کی روشنی میں ہو. چھ نمبر کا مذاکرہ اس لیے ہے تاکہ ہمارے اندر ان صفات کو پیدا کرنے کا فکر پیدا ہو. اس طرح ہر صفت کو ہر نمبر کو احادیث کی روشنی میں اور احادیث کے مفہوم سے بیان کیا جائے. ظہر کے بعد کی تعلیم میں فضائل اعمال، ما فضائل صدقات، حکایات صحابہ، مسلمانی کے موجودہ پستی کا واحد علاج اور رمضان میں فضائل رمضان ان کے اور حج کے حج سے پہلے فضائل حج ان کے پڑھنے کا اہتمام کریں. حضرت شیخ کے لکھے ہوئے فوائد کو غور سے پڑھا کریں اور تنہائیوں میں بھی فضائل کتابوں پر غور کریں. اس طرح اللہ کے راستے میں نکل کر چلے چار مہینے میں منتخب احادیث میں سے اتنے احادیث یاد ہو جانی چاہیے کہ چھ نمبر کا مذاکرہ احادیث کی روشنی میں ہو سکے. یہ صبح شام کی تعلیم کا طریقہ ہوگا. تعلیم کے ساتھ تعلیمی گشت یہ بھی صحابہ کرام کا طریقہ ہے. میرے عزیز دوستوں اور بزرگوں، ہمیں اللہ کے راستے میں نکل کر بھی اپنے مقام پر رہتے ہوئے بھی امت کو تعلیم حلقوں سے جوڑنا ہے. مقام پر بھی تعلیمی گشت ہوگا، مقام پر بھی تعلیمی گشت ہوگا. یہ تعلیمی گشت یہی ڈھائی گھنٹے کی ملاقاتیں ہیں کہ مسجد میں تعلیم ہو رہی ہے اور باہر سے ملاقاتیں کر کے لوگوں کو تعلیم حلقوں میں لایا جا رہا ہے. جو آنے سے عذر کرے اس سے فارغ وقت کا مطالبہ کر لو. جو آنے کے لیے تیار ہو جائے اس کا مسجد میں آ کر بات کا سننا سب سے بہتر، افضل اور مقدم ہے. اس طرح میں نے عرض کیا کہ اللہ کے راستے میں نکل کر صبح شام تعلیم ہوگی، تعلیم کے ساتھ تعلیمی گشت بھی ہوگا. ظہر کے بعد کی تعلیم کے بعد جو وقت ملے اس میں آپس میں سیکھنا سکھلانا کریں. فارغ وقت ہمارا تعلیم میں ہی گزرے. تعلیم صرف کتاب پڑھنے کو نہیں کہتے بلکہ سیکھنے سکھانے کو تعلیم کہتے ہیں. ذمہ دار کو چاہیے دو دو ساتھی کے صحابہ کی طرح جوڑی بنا دے کہ جس کو یہ جو آتا ہے اس کو سکھلا دے. صحابہ کے زمانے میں سیکھنے کے لیے کتاب نہیں تھی بلکہ جس کے پاس جو علم تھا دوسرے کو پہنچاتا تھا. آپ نے امت کو حکم دیا ہے بلغوا عنی ولو آیا فلیبلغ شاہد منکم الغائب، کہ جو تم میں سے بات سن رہا ہے وہ اس کو پہنچا دے جس کے بعد معلوم نہیں ہے. اس نے میرے دوستوں بزرگوں عزیزوں، صحابہ کے زمانے میں تعلیم کا یہی طریقہ تھا. ہم بھی اللہ کے راستے میں نکل کر دو دو ساتھیوں کی جوڑی بنا دیں، ایک پڑھا ہوا ہے ایک جاہل ہے، اس سے کہیں کہ تجھے اسے قرآن سکھلانا ہے، نماز سکھلانی ہے، دعائیں سکھلانی ہیں، التحیات دعائیں قنوت یاد کرانی ہے، سبحانک اللہم اس کو یاد کرانی ہے، جتنی نماز سے متعلق دعائیں ہیں ان کا یاد کرانا پہلے مقدم ہے، پھر باقی مسنون دعائیں بھی یاد کرائی جائیں. اس طرح ہمارا وقت اللہ کے راستے میں نکل کر انہی چیزوں کے سیکھنے سکھانے میں گزرے. باقی اپنے مقام پر رہتے ہوئے بھی اپنی مسجد کی تعلیم میں اہتمام سے جڑیں. میں عرض کر چکا ہوں کہ ایک دن فضائل اعمال، ما فضائل صدقات اور ایک دن صرف منتخب احادیث سے تعلیم کا اہتمام کیا جائے. گھر کے اندر بھی انہی اعمال کا اہتمام ہو. گھروں کے اندر ضروری اعمال گھر کے یہ ہیں، سب سے پہلا، سب سے بنیادی، سب سے بڑا فریضہ قرآن کی تصحیح کا حلقہ ہے. قرآن کی تصحیح کا حلقہ یہ سب سے بنیادی عمل ہے. یہ صحابہ اکرام کا معمول ہے. خباب رضی اللہ تعالیٰ عنہ حضرت عمر کے بہنوں کو قرآن سکھلا رہے تھے گھر میں، جہاں حضرت عمر کو ہدایت ملی ہے، ورنہ عمر رضی اللہ تعالیٰ عنہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کے لیے جا رہے تھے، وہاں گھر سے حضرت عمر کو ہدایت ملی ہے. گھر میں قرآن کی تصحیح کا حلقہ یہ کوئی نئی بات نہیں ہے بلکہ یہ صحابہ اکرام کا معمول ہے. قرآن اللہ نے فرمایا ہے وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ، اس قرآن کی آیت میں صراحتاً عورتوں کو گھر کے اندر قرآن کے سیکھنے کا اللہ نے حکم دیا ہے. اس لیے میرے دوستو عزیزو، ایک آیت قرآن کی سیکھ کر گئے ہو مسجد سے یا جماعت سے، گھر کی عورتوں کو سکھلاؤ. گھر میں روزانہ اس وقت تک کوئی عمل شروع نہ کیا جائے جب تک سب اجتماعی طور پر بیٹھ کر قرآن نہ سیکھ لیں، اور جو سیکھی ہوئی عورتیں ہیں وہ پڑھ نہ لیں، اور نہ سیکھی ہوئی کو سکھلا نہ دیں. اس وقت تک گھر کا کوئی اور ضرورت کا عمل نہ ہونا چاہیے. دوسرا عمل کتابی تعلیم ہے، ایک دن فضائل اعمال، ما فضائل صدقات، ایک دن منتخب احادیث، اور تیسرا عمل جذبات کا مذاکرہ ہے. چوتھا عمل اللہ کے راستے میں نکلنے کے لیے مستورات کی تشکیل کرنا، یہ روزانہ کا عمل ہے. اپنی عورتوں کے اندر امت کی ہدایت کا فکر اور امت کی گمراہی کا غم پیدا کرو، اور انہیں اللہ کے راستے میں اپنے ساتھ لے کر نکلنے کے لیے تیار کرو. یہ بھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی بڑی سنت ہے کہ آپ عورتوں کو بھی اللہ کے راستے میں نکلنے پر آمادہ فرمایا کرتے تھے. روایتوں پر غور کرو تو معلوم ہوگا کہ مستورات کی اللہ کے راستے کی نقل و حرکت شرائط اور پردے کے ساتھ امت ایک گھر میں دین کو داخل کرنے اور ایک گھر کے نظام کو تبدیل کرنے کے لیے اور ذکر و عبادت پر لانے کے لیے کتنا زیادہ ضروری ہے. ام حرام بنت ملحان کے گھر میں آپ آرام فرما رہے تھے, آپ مسکراتے ہوئے اٹھے. ام حرام نے پوچھا آپ کیوں مسکرائے؟ آپ نے فرمایا مجھے دکھلا دی گئی ایک وہ جماعت جو اللہ کے راستے میں سمندری سفر میں کشتیوں سے جائے گی اللہ کے دین کو فلاں ملک میں پہنچانے کے لیے. ام حرام نے عرض کیا کہ مجھے اس جماعت میں شامل فرما دیجئے. فرمایا ام حرام تم اسی جماعت میں سے ہو. پھر آپ دوبارہ سوئے اور مسکراتے ہوئے اٹھے. ام حرام نے پھر پوچھا کہ آپ کیوں مسکرائے؟ آپ نے فرمایا مجھے ایک اور جماعت دکھلائی گئی ہے جو اللہ کے راستے میں سمندری سفر میں کشتیوں پر ایسے بیٹھی ہوئی ہوگی جیسے بادشاہ تخت پر اطمینان سے بیٹھے ہوتے ہیں. ام حرام نے عرض کیا مجھے بھی اس جماعت میں شامل فرما دیجئے. فرمایا ام حرام تم پہلی جماعت میں سے ہو. اس کا مطلب یہ نہیں تھا کہ بار بار عورتوں کو نہیں نکلنا, اس کا مطلب یہ تھا کہ جب تم پہلی جماعت میں نکل کر اللہ کے راستے میں اس جزیرے میں جا کر وفات پا جاؤ گی تو تم دوسری جماعت میں کیسے ہو سکتی ہو. میں نے ساری بات اس پر عرض کی ہے کہ اپنی مستورات کے اللہ کے راستے میں نکلنے کے جذبات بنایا کرو اور شرائط کے ساتھ لے کر نکلنا انتہائی ضروری ہے. مستورات کی جماعتوں کی نقل حرکت کا مقصد ہے ہر گھر کے 24 گھنٹے کے نظام کو دعوت پر, عبادت پر, ذکر تلاوت پر لانا. اس لیے اللہ کے راستے کی نقل حرکت مستورات کے ساتھ یہ بھی انتہائی ضروری ہے تاکہ گھروں کا نظام وہ دعوت عبادت پر آ جائے. اس لیے میں نے عرض کیا کہ اپنے گھر میں روزانہ ایک عمل یہ بھی ہوگا کہ اپنی مستورات کی اللہ کے راستے میں نکلنے کے لیے تشکیل. اس کے ساتھ ساتھ ہمیں اس کا بھی اہتمام کرنا ہے کہ اگلے دن کا مشورہ, کل تعلیم کون کرائے گی, 6 صفات کا مذاکرہ کون کرائے گی, کل قرآن کی تشریح کا حلقہ کون لے گی. اس طرح یہ کام مستورات کے ذمہ کیا جائے. قرآن کی تشریح کے حلقے میں وہ عورتیں قرآن پڑھیں جو ایام سے نہیں ہیں اور پاک ہیں, ان کو چاہیے کہ وہ قرآن کی تشریح کے حلقے میں شریک ہوں, اور جو معذور ہیں وہ سن سکتی ہیں بس پڑھ نہیں سکتی. لیکن خدا کے واسطے اس ایک شرعی علت کی وجہ سے قرآن کے تشریح کے حلقے کو کبھی نہ چھوڑنا, کیونکہ قرآن کا صحیح کرنا نماز کی طرح فرض ہے. جس طرح ایک شرعی عذر سے نماز چند دن کے لیے عورت چھوڑ دیتی ہے, اس طرح چند دن کے لیے قرآن کا پڑھنا چھوڑ دینا ہمیں حرج نہیں ہے. لیکن قرآن کی تصحیح کا حلقہ نہ ہو یہ بڑی ناسمجھی کی بات ہے. میں آپ سب سے تاکید سے کہہ رہا ہوں کہ یہ روزانہ گھر کا ایک بنیادی عمل ہے اور قدیم عمل ہے اور صحابہ کا معمول ہے. میں عرض کر چکا ہوں کہ عمر رضی اللہ تعالیٰ عنہ کو گھر کے اندر قرآن کی تصحیح کے حلقے سے ہدایت ملی ہے. اس حلقے میں ایک عورت دو مرد یہ قرآن کی تصحیح کا حلقہ کروا رہے تھے. اس لیے اس کا اہتمام کریں. یہ 5 اعمال میں نے گھر کے بتلا دیے ہیں. رہا مسائل کا علم, کہ مسائل کا علم علماء کی صحبت سے حاصل کریں اور علماء کے مجالس کو عبادت یقین کریں. دینی مدارس اسلام کے قلعے ہیں جہاں دین کی حفاظت ہے. اپنے یعنی علماء کی طرف محتاج ہو کر اور رغبت کے ساتھ جایا کرو. تمہارا ملک ماشاءاللہ علماء اور مدارس کا ملک ہے. اللہ نے تمہیں اس نعمت سے نوازا ہے. جہاں تک ہو سکے اس نعمت کی قدر کرو, اور علماء کی زیارت کو عبادت یقین کرو, اور اپنی زندگی کے ہر شعبے میں علماء سے پوچھ کر اللہ کے احکام کو زندہ کرو. میرے محترم دوست بزرگوں بولیں جی, এরপরে হলো যে আমাদের দুনিয়া যত কাজ কারবার আছে এই সমস্ত কাজ কারবার গুলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসছিলেন সেই তরিকা মোতাবেক হয়ে যায়, যাতে আমাদের ওই কাম কাজ গুলাও ইবাদত হয়ে যায়. তো আমাদের ইবাদত কেউ আল্লাহ তাআলা যে তরিকা রসুল্লাহ সাল্লামকে বাতাই দিয়েছেন সেই তরিকা মোতাবেক হবে, এবং আমাদের দুনিয়ার কামকাজ যেগুলো আমরা করি সেগুলোও আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক হবে. এই জন্য আমাদেরকে ইলম হাসিল করতে হবে. বলেন যে ইলম দুই রকম, একটা হলো যে ভাই ফাজাইলের ইলম, আরেক হলো মাসলা মাসাইলের ইলম. ফাজাইলের ইলম বলে যে এটা তো এরকম যে উম্মত কোন অবস্থায় এটা থেকে সে ফারিক হইতে পারে না, এটা থেকে সে অবসর হইতে পারে না. বলে যে এটা তো একেবারে যেমন আল্লাহ তাআলার ওয়াদা সীমাহীন, ঠিক এরকম ভাবে ফাজাইলের ইলম যেটার মধ্যে আল্লাহ তাআলার ওয়াদার কথা এবং আল্লাহ তাআলার আযাবের কথা বিভিন্ন কথা আসছে, আল্লাহ তাআলার হুকুম মানার উপরে আল্লাহ কি ওয়াদা করছেন, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করার উপরে আল্লাহ তাআলার কি শাস্তির ধমক আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটাকে বলে ফাজাইলের এলেম। তো এই ফাজাইলের এলেম থেকে উম্মত কখনোই ফারেক হইতে পারে না, যে মৌত পর্যন্ত সে এলেমের মুখাপেক্ষী, যে আল্লাহ তাআলার ওয়াদাকে বারবার শুনতে থাকবে আর তার ইয়াকিন বাড়তে থাকবে এবং তার দিলের ভিতরে ইমান বাড়তে থাকবে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কথার উপরে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে। এই জন্য ফাজাইলের এলেম তো সে এটা থেকে কখনোই অবসর হবে না। হ্যাঁ, মাসাইলের এলেম থেকে সে অবসর হয়ে যেতে পারে, নামাজের মাসলা সে শিখে নিল তো আর নামাজের মাসলার প্রয়োজন নাই, আর বলে যে জাকাতের মাসলা সে শিখে নিল এটা থেকে সে অবসর হয়ে গেল, বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের মাসলা সে ওলামাদের কাছ থেকে শিখে নিল তো সে এটা থেকে তো ফারিক হয়ে যাবে, এটা থেকে তো সে অবসর হয়ে যাবে। কিন্তু ফাজাইলের তালিম থেকে সে কখনোই অবসর হবে না, সবসময় তার ফাজাইলের ইলম তাকে হাসিল করতে হবে, ফাজাইলের তালিমের মজলিসের মধ্যে তাকে বসতে হবে, যাতে তার ইমান বাড়ে আল্লাহ তাআলার ওয়াদার উপরে এবং আল্লাহ তাআলার সাজা শাস্তির কথার উপরে তার ইমান বাড়তে থাকে। এই জন্য সবসময় তাকে ফাজাইলের তালিমের মধ্যে বসতে হবে। এই জন্য বলেন যে ভাই, জমাতে চলাকালীন আমরা যে আল্লাহর রাস্তায় চলতেছি, বলে যে এই সময় আমরা এই তালিমের এহতেমাম করব, ফাজাইলের তালিমের এহতেমাম করব। বলে যে ভাই, প্রত্যেক দিন আমরা এই তালিমের হালকার মধ্যে বসব, সকালে একবার বসব, বিকালে একবার বসব, দুই বেলা আমরা তালিমের হালকা লাগাইব। আবার যে তালিমের কিতাবের মধ্যে বলে যে সকালবেলা যে তালিম হবে, ওই তালিমের মধ্যে আমরা এরকম ভাবে মুনতাখাব হাদিস থেকে পড়ব, যে এই কিতাবের মধ্যে ছয়টা নম্বর যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, বলে এই ছয়টা নম্বর কি করে আমাদের ভিতরে আসতে পারে, আর এই ছয় সিফাতের উপরে, ছয় গুণাবলীর উপরে আল্লাহ তাআলার কি কি ওয়াদা আছে, এগুলি যখন শুনবো তো আল্লাহ রাস্তায় ফিরার মধ্যে, আল্লাহ রাস্তায় বের হওয়ার আগ্রহ আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হবে। এই জন্য আমাদেরকে একবেলা তো মুনতাকাব হাদিস সকালবেলায় আমরা করব এবং বিকালবেলায় মেরে মহতরম দোস্ত ফজাইল আমাল, ফজাইল সদাকাত, এমনি ভাবে হেকায়েতে সাহাবা, আবার যে মৌজুদা পস্তি গবাহিন এলাজ এই কিতাব, আর এমনি ভাবে মেরে মহতরম দোস্ত হজের জমানায় ফজাইল হজ, এই সমস্ত কিতাবগুলি থেকে আমরা বিকালবেলায় তালিম করব। মেরে মহতরম দোস্ত বলেন যে তালিমের মধ্যে তিনটা অংশ আছে, একটা হল কোরআনে পাককে সহি করা, প্রত্যেক মুসলমান তার নামাজ যেরকম তার উপরে ফরজ, এমনি ভাবে তাকে কোরআন সহি করাও তার জন্য জরুরি, কোরআন ছাড়া তো তার নামাজ হবে না। এই জন্য কোরআনকে সহি করার একটা হালকা হবে, শুরুতে আমরা কোরআনকে সহি করব, এরপরে আমরা কিতাব থেকে পড়ব এবং এরপরে ছয় সিফাতের আলোচনা মুজাকারা করব, যাতে এই ছয় সিফাত আমার ভিতরে পয়দা হয়ে যায়, এই ছয়টা গুণ আমার ভিতরে পয়দা হয়, এটার জন্য আমরা এই ছয় সিফাতের আলোচনা করব, ছয় নম্বরের আলোচনা করব। তো জামাতে চলাকালীন এই কিতাবগুলোর ইলম, এই কিতাবগুলোর তালিম আমাদেরকে করতে হবে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, উনি বলতেছেন এই কথা যে তালিম আমাদেরকে দুই বেলা, সকালে একবার বিকালে একবার তালিম করতে হবে, এবং একদিন আমার সকালবেলার তালিম সবসময় মুনতাকাব হাদিস থেকে করব, আর যে সমস্ত মার্কাজগুলো থেকে জামাত আল্লাহর রাস্তা বের হয় এবং তাদেরকে হেদায়েত দেওয়া হয়, তো হেদায়েতের আগে যে তালিম হবে সেই তালিম ও মুনতাকাব হাদিস থেকে পড়ব, যাতে কিনা আল্লাহর রাস্তায় বের হওয়ার যে আগ্রহ তাদের দিলের ভিতরে বাড়তে থাকে এবং আল্লাহর রাস্তার চলার ফজিলত তাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যেহেতু এই কিতাবের মধ্যে ওই সমস্ত হাদিসগুলোকেই জমা করা হয়েছে, যে সমস্ত হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয় সিফাতের, ছয় গুণাবলীর ফজাইলগুলিকে বয়ান করছেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বলে যে এই কিতাবের তালিম আমরা একবেলা করব, আর একবেলা হযরত শেখের লেখা যে ফজাইল আমাল এবং ফজাইল সাদাকাত এবং অন্যান্য কিতাবগুলোর তালিম আমরা করব। আর যখন এরকম ভাবে তালিম শেষ হয়ে যায় বিকালবেলায়, আবার যে কিছু সময় থাকে নামাজের আগে, ওই সময় আমরা এরকম ভাবে আপসের মধ্যে দুইজন দুইজন করে জোড়া বানাই দিব, যে একজন জাননেওয়ালা একজন না জাননেওয়ালা, যা কিছু উনি জানেন তা উনি যে জানে না তাকে শিখাই দিবেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের তরিকা এটাই ছিল, যার কাছে যা জানা ছিল তা উনি অন্যকে শিখাই দিতেন। সাহাবাদের জমানায় কিতাব ছিল না, তাদের প্রত্যেকের নিজের ভিতরে যে এলেম ছিল, যা কিছু তাদের তার কাছে জানা ছিল, যে কিছু উনি যা কিছু উনি জানতেন তিনি অন্যকে শিখাই দিতেন। তেমনি ভাবে আমরা ওই অবসর সময়টার মধ্যে আমরা একে অপরকে শিখাই, কলমা পারে না কলমা শিখাই দিই, নামাজের কোন দোয়া পারে না চতুর্থ থাকে নামাজের কোন দোয়া শিখাই দিই, আচ্ছা হিয়াত শিখাই দিই, রুকু সিজদা তসবিহ শিখাই দিই। এমনি ভাবে নামাজ শুরুতে সালাম পড়তে হয়, সুবহানাক আল্লাহুম্মা এটা পড়তে হয়, এইটা আমি কাউকে শিখাই দিলাম। মোট কথা আমার কাছে যা জানা আছে এই সব কিছু আমি, যে জানে না তাকে আমি শিখাই। তো শিখা শেখানোর এক পরিবেশ আমাদের এই আল্লাহ রাস্তায় বের হওয়ার জমানায় হবে। এমনি ভাবে যখন আমরা নিজেদের ঘরে থাকব, নিজেদের বাড়িতে থাকব, সেখানেও আমরা মসজিদে যে তালিম হবে, তো ওই তালিমের মধ্যে এই সমস্ত কিতাবগুলো থেকে আমরা পড়ব, একদিন মুনতাকাব হাদিস থেকে তালিম করব, আর একদিন আমরা এরকম ভাবে ফজাইল আমাল থেকে আমরা তালিম করব। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ রাস্তায় গেলে তো আমি তালিমের এই হালকার মধ্যে থাকবই, আর এরকম ভাবে যখন আমি বাড়িতে থাকব তখনও আমাদের মহল্লার মসজিদের মধ্যে রোজানা তালিমের হালকা কায়েম করব। উনি বলেন যে ভাই তালিমের হালকা ফজাইল তালিম, বলে এটা তো এটাই হল ওই ইমামী মজলিস যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যে মজলিসকে কায়েম করতেন এবং বাইরের থেকে লোকদেরকে গাষ্ট করে করে এই তালিমের হালকায়, ইমানের মজলিসের হালকায় তাদেরকে বসাইতেন। সেই জন্য আমাদেরও তালিম ওই সাহাবাদের তরিকাই হবে, যে মসজিদের মধ্যে তালিম হয়েছে, আর এরকম ভাবে কিছু সাথী বাইরে গাষ্ট করে লোকদেরকে তাদেরকে উৎসাহ দিয়ে নিয়ে তাকে মসজিদের দিকে নিয়ে আসব এবং মসজিদের তালিমের হালকার মধ্যে তাকে বসাইব। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহ রাস্তায় যাইতেছি সেই অবস্থায়ও এই তালিমের পরিবেশকে আমরা কায়েম করব, শিখা শিখানোর পরিবেশকে আমরা কায়েম করব। এমনি ভাবে যখন আমরা নিজেদের এলাকায় নিজেদের ঘর বাড়িতে থাকব, তো আমাদের মহল্লার মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে এই তালিমের হালকাকে আমরা চালু করব এবং এই তালিমের হালকার মধ্যে জমে বসব এবং লোকদেরকে এই তালিমের হালকার মধ্যে বসাইবার জন্য বাইরে গাস্ত করব। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নিজেদের ঘরের মধ্যেও এরকম ভাবে, ঘরের মধ্যেও এই ইমানের এই তালিমের হালকা আমরা ঘরের মধ্যেও করব, ফজাইল তালিম ঘরের মধ্যেও করব। আমরা ঘরে রোজানা একটা সময় ঠিক করে নিয়ে ঘরে মা বোনরা আসেন বলে যে তাদের সঙ্গে এরকম ভাবে তালিমের হালকা আমরা সেখানে ঘরের মধ্যেও করব, সেখানেও এরকম ভাবে একদিন মুনতাকাব হাদিস থেকে পড়ব, একদিন ফজাইল আমাল থেকে পড়ব। তো মেরে মহতরম দোস্ত, ওইখানেও এরকম ভাবে কোরআনে পাক সহি করাইবার মশক আমরা করব। উনি বলেন এখানে যে মেয়েদের মধ্যে অনেক সময় অনেক ওজর থাকে, যে সময় তারা কোরআন পড়তে পারে না, তো তারা ওই সময় কোরআন তো পড়বে না কিন্তু শুনতে তো পারে। আর বলেন যে সামান্য একটু এই ওজরের কারণে কোরআন সহি করার এই মজলিস ছেড়ে দেওয়া এটা তো কোন রকমই বুঝে আসে না। মেরে মহতরম দোস্ত, কোরআন তো শিখতেই হবে, এই জন্য যে কোরআন পড়তে পারে তার জন্য তো কোরআনের মশক হওয়া চাই। আর যার এখন ওজর আছে, যে মেয়েদের অনেক সময় ওজর হয় যে সময় তারা কোরআন শরীফ পড়তে পারে না, তো তারা কোরআন শরীফ ওই কয়দিন না পড়লেও কোনো অসুবিধা নেই, অথবা তারা এই কোরআন সহি করার হালকার মধ্যে শরিকই হইল না, অনেক সময় মেয়েরা লজ্জা বোধ করে, তো তারা কোরআন সহি করার হালকার মধ্যে শরিক না হইল তারা ওই কয়দিন, যে কয়দিন তাদের ওজর থাকে। আর মেরে মহতরম দোস্তার বুঝবো, বাকি যাদের ওজন নাই তারা তো কোরআন সহি করার হালকার মধ্যে অবশ্যই বসা চাই এবং কোরআনকে সহি করা চাই। মা বোনদেরও নামাজকে সহি করতে হবে, তাদেরকে ওই পরিমাণ কোরআন শিখতে হবে। আর এরকম ভাবে ভাই পুরা কোরআনই তো শিখার জিনিস, পুরা কোরআনই তেলাওয়াত করার জিনিস। এই জন্য মেরে মহতরম দোস্ত, একটা হল তালিমের অংশ যে কোরআনকে সহি করা, আর এরপরে কিতাব থেকে পড়া, একদিন মুনতাকাব হাদিস থেকে, একদিন ফজাইল আমাল থেকে। এমনি ভাবে আমরা তার কিতাব থেকে তালিম করব, এরপরে আমরা ছয় নম্বরের আলোচনা ঘরের মধ্যেও করব, যাতে আমাদের ঘরের মা বোনরাও এরকম ভাবে এই ছয় নম্বরকে শিখেন এবং তারাও এই দাওয়াত দিতে পারেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, বলেন যে এই ঘরের মধ্যে যে কোরআনের হালকা হবে এটার দ্বারা বলে যে ইমান বাড়তে থাকবে, ইয়াকিন বাড়তে থাকবে, এবং এমনি ভাবে বলেন যে এই হালকা এত জরুরি যে এই হালকার দ্বারা তো অন্যান্যদের দিলও তৈর হবে ইমানের জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে ইসলাম কবুল করলেন, মেরে মহতরম দোস্ত, এই জন্যই যে ওনার ঘরের মধ্যে ওনার বোনের বাড়িতে উনি যখন গেলেন তো সেখানে উনি দেখলেন যে তারা কোরআন পড়তেছে, তো এই কোরআন দেখেই তার দিলের ভিতরে ইমানের জজবা আগ্রহ পয়দা হইল আর উনি ইসলাম কবুল করলেন। সেই জন্য মেরা মহতরম দোস্ত বলে যে ঘরের এই কোরআন শিকার হালকাকে এটাকে আমরা মামুলি মনে না করি, বরং মেরা মহতরম দোস্ত ঘরের মধ্যে কোরআন শিকারও মজলিস হওয়া চাই, তালিমের মধ্যে একটা অংশ হবে, কিতাব পড়ার একটা অংশ হবে এবং ছয় সিফাতের মুজাকারা আলোচনা এইটারও একটা অংশ হবে। আর বলেন যে এরপরে বলে যে আপসের মধ্যে একে অপরকে তস্কির করবে, তৈর করবে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য। মসজিদ আল্লাহ রাস্তায় বের হওয়া এটাও জরুরি এই জন্য যে অন্যান্য সমস্ত ঘরের মধ্যে সমস্ত মুসলমানের ঘর মা বোনেরা তারা যাতে দিনের উপরে চলনে বালা হয়ে যায় আর দিনের উপরে আমল করনে বালা হয়ে যায়, তাদের ঘরের পরিবেশও জিকির তালিম এবং এরকম ভাবে কোরআন তেলাওয়াতের মজলিস এবং ইবাদতের মজলিস প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এই মজলিস কায়েম হয়ে যায়, এই পরিবেশ কায়েম হয়ে যায়। এদের জন্য মা বোনরাও আল্লাহ রাস্তায় পর্দার হুকুম শরীয়তের যে সমস্ত হুকুম আছেন এই সমস্ত সমস্ত হুকুমের পাবন্দির সঙ্গে আবদ মাহরাম পুরুষের সঙ্গে এরকম ভাবে আল্লাহ রাস্তায় বের হবেন। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মজমাইন তাদের জামানা যদি আমরা দেখি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমরা দেখি, তো ওখানে দেখব যে এরকম ভাবে মা বোনরাও আল্লাহ রাস্তায় বের হইতেন। তখনও বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওনার ঘরে আরাম ফরমাইতেছিলেন, আরাম করতেছিলেন, হঠাৎ তিনি ঘুম থেকে জেগে মুচকি হাসতে লাগলেন। তো হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন? বলে যে আমি এই ঘুমের মধ্যে আমাকে দেখানো হয়েছে যে আমার উম্মতের এক জামাত তারা সমুদ্র সফর করতেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য সমুদ্র সফর করতেছে। তো বলেন যে এই কথা শুনে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমাকেও এই জামাতের মধ্যে সামিল করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন, এরপরে আবার শুয়ে পড়লেন, আবার কিছুক্ষণ পরে মুচকি হেসে ঘুম থেকে উঠলেন। হযরত উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কেন হাসতেছেন? বলে আমাকে আল্লাহ তাআলা এই ঘুমের মধ্যে আমার উম্মতের আরেক জামাতকে দেখাইছে, তারা নৌকায় সফর করতেছে এবং তারা সমুদ্র সফর করতেছে, নৌকায় তারা এরকম ভাবে বসা আছে যেন বাদশাহ সিংহাসনের উপরে বসা থাকে। তো মেরে মহতরম দোস্ত হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যে আমাকে যেন আল্লাহ তাআলা এই জামাতেও সামিল করে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি প্রথম জামাতেই সামিল থাকবে। এটার অর্থ এই নয় যে মেয়েদেরকে বারবার আল্লাহ রাস্তায় বেরিতে মানা করতেছেন, বরং এটা এই কথাটা এই জন্য বলছিলেন যে তুমি তো প্রথম সফরেই তোমার ইন্তেকাল হয়ে যাবে, দ্বিতীয় সফরের সুযোগই থাকবে না তোমার। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ রাস্তায় বের হওয়া, মেয়েরা আল্লাহ রাস্তায় তাদের মহারাম পুরুষের সঙ্গে আল্লাহ রাস্তায় বের হয়, তালিমের হালকার মধ্যে একটা অংশ হলেই যে আপোষে একে অপরকে তস্কিল করবে, তৈয়ার করবে। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ তারা এই তালিমের হালকার মধ্যে একটা অংশ হল যে তারা মশওয়ারা করবে, পরামর্শ করবে যে আগামীকাল কে তালিম করবে, আগামীকাল কে ছয় নম্বর বলবে, কে কিতাব পড়বে আর কে কোরআনের হালকা লাগাবে। তো মেরে মহতরম দোস্ত এই জন্য ওইখানে মশওয়ারাও করবে, ঘরের মধ্যে মশওয়ারাও করবে। সেই তালিমের মধ্যে এই কয়টা কাজ ঘরের তালিমের মধ্যে, এই কয়টা কাজ ঘরের তালিমের মধ্যে হবে। ইলম ওর জিকির কা খুলাসা হে আল্লাহ কি ইতাআত উসকে ধ্যান কে সাথ হো জায়ে, ইয়ে জিকির আন্দর কি গাফলত কো তোড়নে কে লিয়ে হে, ইসলিয়ে আল্লাহ কে জিকির কা বাওয়াজু আল্লাহ কে ধ্যান কে সাথ ইস তরহ এহতমাম করে কি ঈসা ইসলাম ফরমাতে থে জব জিকির কিয়া করো জুবান কো দিল কে তাবে কিয়া করো, ইসলিয়ে সুবহ শাম কি তসবিহাত কা এহতমাম করে, এক নবী দূসরে কলিমে কি سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم ایک بدر شریف کی استغفار کی یہ صبح شام کی تسبیحات باوضو قبلہ رخ ہو کر اللہ کے غیر سے کٹ کر کہ ذکر تبتل چاہتا ہے کہ ذکر کریں اللہ کے غیر سے کٹ کر اس لیے ہمیں ذکر کا اہتمام کرنا ہے تاکہ دلوں کی غفلت ختم ہو سارے گناہ غفلت کی وجہ سے ہیں اور ساری نیکیاں اللہ کی یاد کی وجہ سے ہیں ہم اپنے دل کی غفلت کو توڑنے کے لیے اللہ کے دھیان کے ساتھ ذکر کا اہتمام کریں مولانا صاحب فرماتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی اور غفلت پیدا کرتا ہے اس لیے ذکر میں اللہ کا دھیان جمانے کی پوری کوشش کریں افضل ذکر قرآن کی تلاوت ہے. اس کی تلاوت کا وقت صبح ساجد سے پہلے سب سے زیادہ مؤثر اور بہتر ہے. اس وقت کا قرآن پڑھنا اللہ کے یہاں بطور خاص پیش کیا جائے گا. ان قرآن الفجر کان مشہودا, بلکہ فرمایا مفسرین نے تفسیر کی ہے کہ اس وقت کا عمل ڈبل لکھا جاتا ہے. دو جماعتیں فرشتوں کی ہوتی ہیں, ایک رات کی جماعت ایک دن کی جماعت, اس وقت دونوں موجود ہوتی ہیں, اس لیے یہ عمل ایک ہوتا ہے ڈبل لکھا جاتا ہے. یہ ان قرآن الفجر کان مشہودا کا مطلب یہ ہے کہ سارے اعمال الگ پیش کیے جائیں گے اللہ کے یہاں, یہ قرآن پڑھنا اس وقت کا الگ پیش کیا جائے گا. مولا صاحب فرماتے تھے میں نے سارے اوراد وظائف کر کے دیکھے بزرگوں کے, سب سے زیادہ تیز رفتاری سے اللہ کا قرب محسوس کیا صبح ساجد سویرے قرآن دیکھ کر پڑھنے میں. اس لیے اس وقت قرآن کو دیکھ کر پڑھنا یہ سب سے زیادہ یعنی اللہ کے قرب کا ذریعہ ہے. میرے محترم دوست بزرگوں بولیں جی, علم سنگے سنگے ذکر کرتے ہوئے, کارن ذکر منوش غفلت کے بھانگے غفلت کے دور کرے دے, منوش غافل تھکے. আর যত গুনাহের কাজ গফলতের কারণেই হয় আর যত নেক কাজ সেটা আল্লাহকে স্মরণ রাখার কারণেই হয়. এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব জিকিরেরও ইহতেমাম করতে হবে. সকাল বিকাল কলমায়ে সুয়াম একশো একশো তসবিহ করে পড়ি, এমনি ভাবে একশো বার করে পড়ি, এমনি ভাবে দরুদ শরীফ একশো বার, আর এমনি ভাবে ইস্তিগফার একশো বার সকাল বিকাল. আদবের সঙ্গে মেরে মহতরম দোস্তা বুঝব অজুর সঙ্গে আর একবারে একাগ্রতার সঙ্গে সব জিনিস থেকে কেটে সব মখলুক থেকে কেটে আল্লাহর দিকে মনোযোগ মনোনিবেশ করি আর মনোযোগ নেই, এইভাবে আমি আল্লাহ তাআলার জিকির করি. কারণ জিকির আল্লাহর দিকে মনোযোগী হওয়াকে চায়. এরকম না যে আমি জিকির গাফলতের সঙ্গে করলাম আর জিকির এদিক সেদিকের খেয়ালের সঙ্গে করলাম. আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলছেন এই কথা যে যখন এরকম জিকিরের সঙ্গে এরকম ভাবে জিকির করবে গফলতের সঙ্গে জিকির করবে, বলেন যে এই জিকিরের দ্বারা তার ভিতরে অলসতা পয়দা হবে, এবং এই জিকিরের দ্বারা গফলতের সঙ্গে যখন জিকির করবে তো এই জিকিরের দ্বারা সে যে আমলের মধ্যে অলস হয়ে যাবে এবং তার ভিতরে গফলত আরো বেশি বেশি পয়দা হয়ে যাবে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ জিকির অত্যন্ত আল্লাহ দিকে মনোযোগী হয়ে এরকম ভাবে কেবলামুখী হয়ে বসি আর ওজুর সঙ্গে আমি আল্লাহ পাকের জিকির করি, জিকিরের এহতেমাম করি, যাতে কিনা আমার গাফলত দূর হয়ে যায় আর সব সময় আল্লাহ তাআলার ইয়াদ আমার দিলের ভিতরে পয়দা হয়ে যায়. মেরে মহতরম দোস্ত উনি বলেন এই জিকিরের মধ্যে একটা হল যে এই তিন তসবিহকে সকাল বিকাল আদায় করা, এমনি ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা. মানে কোরআনে পাকের তেলাওয়াত এটাও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার বড় উপায়. কিন্তু সবচেয়ে বেশি কোরআনে পাকের তেলাওয়াত যেটা আল্লাহ তাআলার নৈকট্য দেওয়া হবে সেটা হল বলেন যে ফজরের আগে কেউ যদি কোরআনে পাককে দেখে দেখে পড়ে. আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে আমি সব বুজুর্গদের বিভিন্ন রকমের ওজিফা পাঠ করে দেখছি, আল্লাহ তাআলার এত নৈকট্য হাসিল হয় না যতখানি ফজরের আগে কোরআন দেখে দেখে পড়ার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য যত দ্রুত হাসিল হয়। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ ওই সময় কোরআন পড়ার চেষ্টা করা চাই. কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইন্না কোরআন আল ফজর কানা মশকুরা, বলে যে ওই সময় যে ফজরের সময় যে কোরআন তেলাওয়াত করে, বলে যে ওই সময় ডবল আজর লেখা হয়, দুই দুই দুই দুই দুই মানে দ্বিগুণ আজর লেখা হয়। একটা হলো যে ফেরেশতারা একদল ফেরেশতা ওই সময় উপস্থিত হয় আর একদল ফেরেশতা তারা তাদের কাজ শেষ করে তারা ওই সময় বিদায় হয়, তো উভয়ের মিলন হয় ওই সময়। সেই জন্য ওই সময় যদি কেউ কোরআন পড়ে তো বলে যে উভয় ফেরেশতাই সাক্ষী হয়, উভয় ফেরেশতাই আজর স্বভাব লেখে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে একটা হলো ওই সময় কোরআন পড়া আর দ্বিতীয় হলো ভাই ওই সময় কোরআন পড়ার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অতি দ্রুত হাসিল হয়। এই জন্য ওই সময় চেষ্টা করা চাই যে আমি ওই সময় কোরআন পড়ি আর এই জিকিরের দ্বারা আমার গাফলত দূর হয়ে যায়। গাফলতের সঙ্গে জিকির না করি বরং মনোযোগী হয়ে এবং আল্লাহর দিকে একাগ্রতার সঙ্গে সব জিনিস থেকে মন ছুটায় এক আল্লাহর দিকে মনোযোগী হয়ে আমি জিকিরে রয়েছি বং ইয়ে হ্যায় আল্লাহকে হকুক, লেকিন ইসে কহি বড়কর জিনকে আল্লাহকে মাফি নেই হো বন্দোকে হকুক হ্যাঁ। اللہ کے راستے میں نکل کر ہمیں اکرام کے ذریعے اپنے اندر اللہ کے بندوں اور اللہ کی مخلوق کے حق کے ادا کرنے کی استعداد پیدا کرنی ہے. کیونکہ یاد رکھو کہ ایک آدمی اگر پہاڑوں کی طرح نیکیاں لے گیا ہے اور حج عمرے اور عبادتیں لے گیا ہے, یہ ساری عبادتیں یہ سارے مقبول اعمال حق والے ایسے لے اڑیں گے گویا اعمال انہیں کے لیے کیے گئے ہیں. اس لیے میرے بزرگ دوستو عزیزو, حقوق العباد کا مسئلہ بہت اہم ہے, حقوق العباد کا مسئلہ بہت اہم ہے. اللہ تعالیٰ اپنا حق جس کے لیے چاہیں گے معاف فرما دیں گے, لیکن حقوق العباد کا مسئلہ بہت اہم ہے. اللہ رب العزت جانوروں کی بھی بدلہ دلوائیں گے جانور کو, تو انسان سے انسان کا بدلہ کیوں نہیں دلوائیں گے؟ وہاں بدلے کے لیے دینے کے لیے کچھ نہ ہوگا سوائے نیکیوں کے. حق والے اس کی عبادات لے اڑیں گے جنت کی طرف, اور یہ عبادت کرنے والا حق مار کر جہنم کی طرف جہنم میں دھکا دیا جائے گا. اس لیے میرے دوستو عزیز بزرگوں, اللہ کے راستے میں نکل کر یہ خدمت یہ اپنے تواضع پیدا کرنے اور حقوق کی ادائیگی کی استعداد پیدا کرنے کے لیے ہے. اس لیے اللہ کے راستے میں نکل کر اپنی تربیت کے لیے ہم اپنے آپ کو خدمت کے لیے خود پیش کریں. حضور اکرم صلی اللہ علیہ وسلم اللہ کے راستے میں نکلے ہوئے ہوتے, آپ صحابہ کے ساتھ خدمت میں خود لگ جاتے, جنگل سے لکڑیاں چن کر لاتے. اللہ کے راستے میں نکل کر ہمیں اس کی مشق کرنی ہے. ہر ایک کو سلام کرو, اس لیے کہ سلام اجنبی آدمی کو سلام کرنا, اجنبی آدمی کو سلام کرنا یہ ہر مسلمان کا حق ہے. ورنہ جان پہچان کی وجہ سے سلام کرنا حدیث میں آتا ہے قیامت کی نشانیوں میں سے ہے. التسلیم بالمعرفة من اشراط الساعة فرمایا. اس لیے میرے دوست عزیزوں, تین باتیں فرمائیں جن میں داخلے کے لیے, سلام پھیلاؤ اور کھانے کھلاؤ, سلام پھیلاؤ اور سلام اور کھانے کھلاؤ. یہ دو چیزیں تو ایسی ہیں کہ اگر مسلمان اس پر آ جائے تو یہ دو ایسی اخلاقی چیزیں ہیں, کیونکہ اسلام پھیلے گا مسلمان کے اچھے اخلاق سے. اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کے ساتھ نکلنا ہوگا, اجنبیوں کا اکرام اگر کر لیا تو امت اخلاق کو سمجھ لے گی. ایک صحابی ایک صحابی نے حکومت سے کسی کی تعریف کی کہ فلاں آدمی کے اخلاق بہت اچھے ہیں. حضرت عمر نے فرمایا ہل سافر تمہارا ہوں, کیا تو اس کے ساتھ سفر کیا؟ اس نے کہا نہیں سفر نہیں کیا. فرمایا کہ اس کے اخلاق کا علم کیسے ہو گیا جب تم نے اس کے ساتھ سفر نہیں کیا؟ میرے دوست عزیزو, ہم اللہ کے راستے میں نکلیں گے, اجنبی لوگ ہمارے ساتھ ہیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اجنبی لوگوں کے اکرام سے امت بنائی تھی. اکرام کرنا رشتہ داری کی وجہ سے, اکرام کرنا اپنے تعلق کی وجہ سے, اکرام کرنا کسی کے اکرام کرنے کی وجہ سے, کسی پر احسان کرنا اس کے احسان کی وجہ سے, اس سے امت نہیں بنے گی, فرقے بنیں گے. امت بنی ہے اجنبی لوگوں کے اکرام کرنے سے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو سعادی بنایا تھا کہ صحابہ نے اکرام کرنے میں کالے کی گورے کی اپنی زبان کے یا دوسری زبان کا ہونے کی کوئی تمیز نہ رکھی. آپ نے امت بنائی ہے. امت اس طرح بنتی ہے کہ اپنے جذبے کو قربان کر کے دوسرے کی زندگی کو بنایا جاوے, اس سے امت بنتی ہے. ہر شخص کا اکرام اس لیے کرو کہ صرف یہ مسلمان ہے, ہم نہیں جانتے یہ کون ہے. میرے دوست عزیزوں, اجنبی لوگوں کے اکرام کرنے اور اجنبی لوگوں کے ساتھ نکلنے سے ہمارے اخلاق اچھے ہو جائیں گے. اسے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا اے اقسم اللہ کے راستے میں نکلو اپنے قوم کے علاوہ کے ساتھ, اس سے تمہارے اخلاق اچھے ہو جائیں گے. میرے دوستو بزرگو عزیزو, ہم اللہ کے راستے میں نکلیں گے اجنبی لوگوں کے ساتھ. صحابہ کرام اللہ کے راستے میں نکلے ہوئے تھے, مشرکین کی بھی اور مدینے میں آنے والے مشرکین کا بھی ایسا اکرام کرتے, ایسا اکرام کرتے کہ اپنوں سے بڑھ کر غیروں کا اکرام کرتے تھے, اس سے غیر اسلام کو سمجھے تھے. ہماری جماعت کی نقل و حرکت یہ اسلامی اخلاق کا سب سے بڑا مظہر ہے, بشرط یہ کہ ہماری جماعتیں ایثار کے ساتھ اور دوسروں کے کام آنے کے ساتھ, ہر ایک کا اکرام کرنے کے ساتھ کھانا بناؤ, سب کو شریک کر لو. ایسا نہ ہو کہ ہم بخیلوں کی طرح وقت گزار کر آ جائیں کہ کھانا ہماری ضرورت کے لیے ہے. اللہ کے راستے میں نکل کر دوسروں پہ خرچ کرنا, اس سے امت بنے گی. یہ نقل و حرکت اخلاق کی مشق کے لیے ہے, یہ نقل و حرکت اجنبی لوگوں کے اکرام کی مشق کے لیے ہے. بغیر نقل و حرکت کے قومیں بنیں گی, کیونکہ اکرام اپنوں کا متعلقین کا ہوگا. اللہ کے راستے میں نکل کے اکرام کریں گے تو ان کا اکرام ہوگا جسے کوئی جان پہچان نہیں ہے. اس لیے میرے دوستو عزیزو, اللہ کے راستے کی نقل و حرکت کو اکرام کے ساتھ اس لیے جوڑا ہے تاکہ اس سے امت کے سامنے اسلام کی حقیقت آئے اور اسلامی اخلاق امت کو معلوم ہوں. اس لیے میں تاکید کر رہا کہ اللہ کے راستے میں نکل کے اکرام کی خوب مشق کرو. اکرام کی مشق صرف خدمت سے نہ ہوگی بلکہ اکرام کی مشق جو ہوگی وہ اجنبی لوگوں کے اکرام کرنے سے ہوگی. اگر اجنبی لوگوں کا حق ادا کر دیا اکرام میں تو اپنوں کے فرض حقوق کا ادا کرنا آسان ہو جائے گا. اس طرح اللہ کے راستے میں نکل کر ہمیں خدمت کے بنا خود پیش کرنا ہے. صحابہ اکرام ایک دوسرے کی خدمت کیا کرتے تھے بلکہ ایک روایت میں ہے فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کہ اللہ کا تعلق بندے سے بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک کہ دوسروں سے خدمت نہیں لیتا. اس لیے ہمیں اللہ کے راستے میں نکل کر ایک دوسرے کی خدمت بھی کرنی ہے اور اجنبی لوگوں کے کام آنا ہے تاکہ ہمارے اندر ہمارے اخلاق بلند ہو جائیں اور امت میں امت پنا زندہ ہو جائے. তো মেরে মহতরম দোস্ত বলেন যে এই পর্যন্ত যা কিছু বলা হয়ে গেল তো আল্লাহ তালার হক, আল্লাহ তালার হক ছিল, আল্লাহ তালার উপর ইমান রাখি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুমকে মানি. একদিকে যেমন আল্লাহ তালার হক রয়েছে আরেকদিকে আল্লাহর মখলুকের হক রাখছেন আল্লাহ তালা. মেরে মহতরম দোস্তার বুজুর্গ আল্লাহর বান্দাদের হক বলে যে এটা তো এরকম কঠিন জিনিস যে আল্লাহ তালা নিজের হককে তো মাফ করে দিবেন যাকে খুশি তাকে, কিন্তু আল্লাহর বান্দাদের হক যদি কেউ নষ্ট করে থাকে তো এটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না. কাল কিয়ামতের দিন খাড়া হবে মানুষ, অনেকে হজ নিয়ে গেছে, অনেকে খুব নামাজ পড়ে গেছে, অনেকে খুব জিকির করে গেছে, অনেকে খুব তবলিগের মেহনত করে গেছে, অনেক নেকির পাহাড় নিয়ে এসে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, কিন্তু বলে যে আল্লাহর বান্দাদের হককে নষ্ট করছে, তো তারা তার সব নেক আমলগুলি নিয়ে তারা জান্নাতে দাখিল হয়ে যাবে আর এই নেক আমল করনে বালা তাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে. তো যেন সে এই সমস্ত নেক আমলগুলি তাদের জন্যই করছিল, নিজের জন্য কিছুই করে নাই. মেরে মহতরম দোস্তার বুজুর্গ যখন মানুষের হককে মানুষ নষ্ট করে তো সে তার দাবিকে নিয়ে কিয়ামতের দিন খাড়া হবে এবং সেদিন কোন টাকা পয়সা থাকবে না, যে টাকা পয়সা দিয়ে মানুষ তার হক আদায় করে দিবে পরে সেদিন তো নেকি দিয়েই হক আদায় করা হবে. তো যে যত নেক আমল করছে তার নেকি গুলা যারা অমানাদার হবে তারা তাদের তার নেকি গুলা নিয়ে চলে যাবে. তো সে যেন দুনিয়াতে নেক আমল করছিলই অন্যের জন্যই করছিল, নিজের জন্য কিছুই করে নাই. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ মানুষের হক, অন্যের হক, আল্লাহর বান্দাদের হক এগুলিও আদায় করতে হবে এবং এগুলিকে আদায় করার জন্যই আল্লাহর রাস্তায় বের হইয়া ইকরামের মশক করতে হবে, খেদমতের মশক করতে হবে. আমি আল্লাহর রাস্তায় বের হইয়া অন্যের খেদমত করব, নিজের খেদমত আমি অন্যের কাছ থেকে নিব না, বরং আমি তো অন্যের খেদমত করব, খেদমতের জন্য নিজেকে পেশ করব, খেদমতের খেদমতের নম্বরে আমি সবার আগে আগে থাকব. রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় বেরিতেন সাহাবাদের সঙ্গে, আবার যে যখন খেদমতের সময় হইত তো এক একজনে এক এক কাজ বেটে নিত. রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের জন্য বলে যে জঙ্গল থেকে লাকড়ি টোকাইয়া আনা, এই কাজ নিজের জন্য নিতেন, বলে আমি তাহলে জঙ্গল থেকে লাকড়ি টোকাই আনব. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ খেদমতের রাস্তা এরকম যে এটার দ্বারা মানুষের মধ্যে বিনয় পয়দা হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই খেদমতের খেদমতের খেদমতকে নিয়ে চলতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন জান্নাতকে ওয়াজিব করে নেবে তিনটা আমল, তার মধ্যে দুইটা আমলই হইল মেরে মহতরম দোস্তার বুজুর্গ এরকম যে মানুষ সহজে করতে পারে, সেটা হইল যে মানুষ পরিচিত আর অপরিচিত সকলকে সালাম করে, সালামের প্রসার করে, এ না যে শুধু জানাশোনা লোককেই সালাম করে, নিজের বংশের লোকদেরকেই সালাম করে, নিজের পরিচিত লোকদেরকেই সালাম করে. বলে না প্রত্যেক মুসলমান চাই আমি তাকে চিনি চাই না চিনি প্রত্যেককেই সালাম করে. বরং হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে বলে কেয়ামতের আলামত হইল এই যে মানুষ পরিচিত লোক দেখে দেখে সালাম করবে, অপরিচিতকে সালাম করবে না. সেই জন্য মেরে মহতরম দোস্ত আল্লাহ রাস্তায় বের হ্যা, আল্লাহ রাস্তায় বের হ্যা নিজেকে সালামের অভ্যস্ত বানানো, খেদমতের অভ্যস্ত বানানো আর মানুষের হক আদায় করা. দ্বিতীয় জিনিস বলা হয়েছে যে মানুষকে খানা খাওয়ায় বকিলের মতো, খালি আল্লাহ রাস্তায় বের হয়ে আমরা নিজেরাই খাইলাম দাইলাম আবার যে কারো কাউকে খাওয়াইলাম না, না আল্লাহ রাস্তায় বের হয়ে আমি খানা তৈরি করি আর লোকদেরকে খানা খাওয়াই এবং দস্তরখানকে লম্বা করি যাতে লোকদেরকে খানা খাওয়াই. মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইকরামের দ্বারাই উম্মত তৈয়ার হয়, একরামের দ্বারাই উম্মত তৈয়ার হয়। আর বলে মেয়ের মহতরাম দোস্তা বুজুর্গ চীনা শোনা লোক বলে তাদের সঙ্গে জমাতে বাইর হওয়া নয়, বলে যে চীনা অচীনা সকলের সঙ্গে আল্লাহ রাস্তায় বেরিত। হযরত আকসাম রাদিয়াল্লাহু তাআলাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আকসাম, তুমি যদি তোমার আখলাককে উন্নত করতে চাও তাহলে তুমি অপরিচিত সঙ্গীদের সঙ্গে আল্লাহ রাস্তায় বের হও, তোমার আখলাক সুন্দর থেকে সুন্দর হবে। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে জিজ্ঞাসা করলেন, তুমি কি অমুকের অমুককে চিনো? সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি তাকে চিনি, আমি তাকে জানি। হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, তুমি কি করে জানো? তুমি কি তার সঙ্গে সফর করছ? বলে, না আমি তো তার সঙ্গে সফর করি নাই। বলে, তুমি তার সঙ্গে সফর করো নাই তো তাকে কি করে জানলে তুমি, তার আখলাক কিরকম, তার চরিত্র কিরকম? এ কথা তো তুমি জানতেই পারো না যদি তুমি তার সঙ্গে সফর না করে থাকো। তো সফরের দ্বারা মানুষের আখলাক প্রকাশ পেয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্ত, এই সফরের মধ্যে আমি আমার আখলাককে সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য অপরিচিত লোকের সঙ্গে আল্লাহ রাস্তায় বের হই এবং আল্লাহ রাস্তায় বের হয়ে খেদমতের কাজ করি। যখন আল্লাহ রাস্তায় খেদমতের সুযোগ আসে তো আমি খেদমতের কাজ করি। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহ রাস্তায় বের হইয়া যখন খেদমতের কাজ করব তো বলে যে এটার দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে আর আখিরাতের ভয় আমার অন্তরে পয়দা হবে। তো অন্যের যে একেবারে তার পাওনা ছিল এটা আদায় করা, দুনিয়াতে আদায় করে দেয়া, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। আর না হলে তো এখন তো বড় কঠিন মনে হইতেছে যে অমুকের পাওনা দেওয়া বড় কঠিন মনে হইতেছে, কিন্তু আল্লাহর রাস্তায় বের হয়ে যখন এই একরামের লাইনে মশক করব আর একরাম করব, সাথীদের খেদমত করব। বলে যে হাদিসের মধ্যে মজমুন এরকম আসছে, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্ক ততক্ষণ পর্যন্ত কায়েম থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্যের কাছ থেকে খেদমত না লয়। তো কারো কাছ থেকে খেদমত নিব না, বরং আমি সকলের খেদমত করব আল্লাহর রাস্তায় বের হয়ে। এই খেদমতের দ্বারা আমার ভিতরে এই অভ্যাস পয়দা হবে যে অন্যের উপকার করি, অন্যকে অন্যের জন্য অন্যের জন্য সহজ করি এবং অন্যের উপকার করি। এই অভ্যাস আমার দিলের ভিতরে পয়দা হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষের উপকার করবে, বিশেষভাবে মুসলমানের, বলে নিজের খানদান বলে নয়, অথবা নিজের গোষ্ঠীর লোক বলে নয়, অথবা নিজের জানা পরিচিত লোক বলে নয়। বলে যে যদি কেউ নিজের জানা পরিচিত লোক এদেরকেই শুধু সালাম করে, আর বলে যে নিজের গোষ্ঠীর লোক বলে তাদেরকে সালাম করে, তো বলে যে এটা যারা উম্মত তৈয়ার হয় না, এটার দ্বারা তো বলে যে উম্মতের মধ্যে দল সৃষ্টি হয়। উম্মত তৈয়ার হয় তো চীনা অচীনা সকলকে সালাম করতেছে, চীনা অচীনা সকলকে খাওয়াইতেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ রাস্তায় বের হইয়া একরামের মশক করব খিদমতের দ্বারা। তো এরপরে বলে যে এটার দ্বারা আমার ভিতরে ওই যোগ্যতা পয়দা হবে, ওই জিনিস পয়দা হবে যে যার দ্বারা আমি দুনিয়াতে অন্যের হককে আদায় করে দিতে পারি, মখলুকের হককে আল্লাহর বান্দাদের হককে আদায় করে দিতে পারি। یہ تمام کام صرف اللہ کی رضا کے لیے ہوں، اس کے علاوہ کوئی غرض نہ ہو، کیونکہ جو عمل بھی اللہ کے غیر کے لیے ہے وہ عمل سراسر شرک ہے اور شرک جہنم میں لے جائے گا۔ اللہ کی رضا کے لیے عمل کا ہونا یہ سراسر ایمان ہے، اور ایمان جنت میں جائے گا، جنت میں لے جائے گا، اور شرک جہنم میں جائے گا، جہنم میں لے جائے گا۔ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے، کسی عمل کو کر کے امیر کی شاباشی کا بھی منتظر ہونا یہ بھی اخلاص کے منافی ہے، اخلاص کے خلاف ہے۔ جو عمل ہو وہ اللہ کی رضا کے لیے ہو، اس کے علاوہ کوئی غرض نہ ہو۔ حضرت فرماتے تھے اگر اس کام کو کرنے میں دنیا کا ارادہ بھی کیا ہے تو دنیا مل جائے گی، دین نہیں ملے گا، دنیا مل جائے گی، آخرت نہیں ملے گی۔ اسے میرے بزرگ و دوست عزیزو، ہر عمل سے محض آخرت کا اور اللہ سے اجر و ثواب کا ہی ارادہ کیا جائے۔ اس لیے اپنی نیتوں کو ہم ٹٹولتے رہیں، اپنی نیتوں کو ٹٹولتے رہیں، ہماری طبیعتوں میں اشراف ہی پیدا نہ ہو، یہ بھی اخلاص کے منافی ہے۔ سوال کرنا تو حرام ہے، اپنے آپ کو سوال سے اس طرح اس لیے بھی بچاؤ کہ اللہ کے راستے میں نکلنے کی غرض خود اپنی ذات سے اللہ سے راست لینے اور امت کو اللہ کے غیر سے مستغنی کر کے اللہ کی ذات سے فائدہ اٹھانے کی بنیاد پر امت کو تیار کرنے کے لیے نکلے ہیں۔ اس لیے اللہ کے غیر سے کوئی سوال نہ ہو اور اللہ کے غیر سے ملنے کی کوئی امید نہ ہو۔ اللہ کی ذات عالی سے لینے کے لیے اللہ کے ماسوا کا یقین نکلنا شرط ہے. سوال کو اس لیے حرام کر دیا گیا ہے کہ اللہ کا غیر لینے کا راستہ نہیں ہے, اس لیے سوال کو حرام کیا ہے. میرے بزرگ دوست عزیزوں, ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہوگی اور اللہ سے روڑوں کے اخلاص کو مانگنا بھی ہوگا. دوسری اہم بات یہ ہے کہ اپنے آپ کو لا یعنی باتوں سے بہت بچاؤ. غیبتیں, جھوٹ, خاص طور پر اللہ کے راستے میں نکل کر ہمیں اس کی مشق کرنی ہے کہ ہماری زبان پر کوئی لا یعنی بات نہ آئے. احد کے میدان میں شہید ہونے والے صحابی کو ان کی والدہ نے کہا, اے میرے بیٹے, تجھے جنت مبارک ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم تشریف فرما تھے, آپ نے فرمایا ان کی والدہ سے, تمہیں اس کو جنتی کیسے کہہ دیا, تمہیں کیا معلوم اس نے اللہ کے راستے میں نکل کر بیکار باتیں کی ہوں. اس لیے میرے دوستو عزیزو, لا یعنی باتوں سے, بیکار باتوں سے آپ کو بہت بچانا ہے. خاص طور سے اختلافی مسائل میں, سیاسی باتوں میں اور حالات حاضرہ میں اس بارے میں ہم ہرگز بات نہ کریں. ہمارا وقت گزرے تعلیم میں یا عبادت میں یا دعوت میں, یہی تین کام ہمارے کرنے کے اصل ہیں. اپنے آپ کو تین کاموں کے اندر مشغول رکھنا ہے, دعوت میں, عبادت میں یا تعلیم میں. یہی تین کام دنیا میں کرنے کے اصل تھے. فرماتے ہیں عمر رضی اللہ تعالیٰ عنہ, اگر دنیا میں تین کام نہ ہوتے تو میں دنیا میں رہنا پسند نہ کرتا. سب سے پہلا کام اللہ کے راستے میں پھرنا دعوت دینے کے لیے, اور دوسرا کام اللہ کے ذریعے لمبے لمبے سجدے کرنا یعنی عبادت, اور تیسرا کام علم کے حلقوں میں جم کر بیٹھنا. اگر یہ تین کام نہ ہوتے, دعوت, عبادت اور تعلیم, تو میں دنیا میں رہنا پسند نہ کرتا. میرے دوستو, بزرگو, عزیزو, ہمارا وقت ان تین کاموں کے اندر ہی گزرے. یا ہم کسی کو دعوت دے رہے ہوں, یا کچھ سیکھ رہے ہوں, یا کسی کو سکھلا رہے ہوں, یا اس کے علاوہ وقت ہے, تو ہمارا وقت عبادت میں گزرے. لا یعنی باتیں, سیاسی باتیں ہرگز نہ کی جائیں, اخبار ہرگز نہ پڑھا جائے, بلکہ سچا اخبار قرآن پڑھو, اور اس یقین کے ساتھ کہ جو کچھ ہو رہا ہے اللہ کر رہے ہیں, جو آئندہ ہوگا اللہ کے کرنے سے ہوگا, جو آج ہو رہا ہے اللہ کے کرنے سے ہو رہا ہے, اس کا ہم یقین رکھیں. اور اخبار کا خلاصہ ہے اللہ کے غیر سے اور حکام سے ہونا. قرآن کا تقاضا ہے کہ جو کچھ ہو رہا ہے اللہ کے کرنے سے ہو رہا ہے, جو کچھ دنیا میں ہوا ہے قرآن کے مطابق ہوا ہے اور قرآن کے مطابق ہو رہا ہے, اور قیامت تک نہیں بلکہ ہمیشہ ہمیشہ جنت میں جو کچھ ہوگا وہ قرآن کے مطابق ہوگا. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہم اپنے آپ کو اللہ کے راستے میں نکل کر اب لائنی باتوں سے بہت بچائیں. اختلافی مسائل میں ہرگز نہ پڑھیں, اور مسائل بھی خود بیان نہ کریں, بلکہ مسائل علماء سے پوچھ کر اپنی زندگیوں کو حکم پر لانے کی کوشش کریں. اختلافی مسائل ہرگز بیان نہ کریں, سیاسی باتوں میں ہرگز نہ پڑھیں, بلکہ ہمارا وقت, جیسا میں نے عرض کر دیا, کہ ان تین کاموں کے اندر گزرے, یا دعوت میں, یا عبادت میں, یا تعلیم میں. اس کے علاوہ وقت ملے تو آرام کر لینا بہتر ہے بیکار باتیں کرنے سے. اور سونا کھانا بقدر ضرورت ہو, ہمارا سب سے زیادہ وقت لوگوں سے ملاقاتوں میں اور انفرادی دعوت میں گزرے. انفرادی دعوت سب سے اہم چیز ہے. انفرادی دعوت میں ہمارے لیے تربیت ہے, انفرادی دعوت سے توازو پیدا ہوتی ہے, اور انفرادی دعوت میں اللہ کا قرب حاصل ہوتا ہے. ایک ایک کے پاس خود چل کر جانا یہ نبوت کی شان ہے. اس لیے میں نے عرض کیا کہ انفرادی دعوت کو اجتماعی سارے اعمال پر ہر حال مقدم رکھو. شیطان انفرادی دعوت سے زیادہ روکے گا. سردی کا زمانہ ہوگا تو کہے گا مسجد میں بیٹھ جاؤ, گرمی کا زمانہ ہوگا تو کہے گا باہر ہوا میں ٹہل لو. ہمارا نکلنا بھی دعوت کے لیے ہو, مسجد میں جڑنا بھی دعوت کے لیے ہو. اجتماعی اعمال کے علاوہ کا جو وقت ہے وہ تین کاموں کے اندر گزرے, یا دعوت میں, یا عبادت میں, یا تعلیم میں. اس کے علاوہ اور کوئی کام, اس کے علاوہ کوئی اگر یہ کام نہ ہو تو پھر ہمارا وقت آرام میں گزرے. اس لیے کہ بیکار باتوں میں لگنے سے آرام کرنا بہتر ہے. میرے محترم دوست بزرگوں, بولیں جی اپنی بھاوے ہمارے پرتیک کاج اللہ کے راضی کرار جن ہے. میرے محترم دوست, پرتیک کاج اللہ کے راضی کرار جن مشق کرا چاہیے. اللہ کے راضی کرار جن جے کاج ہو سی کاج ایٹا کے بولے جی بھائی ایٹائی ایمان, اور ایمان او جنت سے جابے, ایمان والا جنت سے جابے. اور اللہ چھڑا آخرت کے ادش نہ بنایا, انہ کون جدی مانس کو کاج کرے ان کچھ کرے تو بولے جی یہ ریا بولے, آبر جی لوگ دیکھا یہ ریا کاری بولے, بولے جی ریا کاری یہ شرک. اور شرک جنت جہان نامے جائے, اور شرک کرنے والا سے جہان نامے جائے. یہ میرے محترم دوست بزرگ, ہمارے پرتیکٹا کاج اللہ کے راضی کرار جن ہوا چاہیے. এবং আদনা কাজও আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতকে আখিরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্যই আমাদের প্রত্যেকটা কাজ হওয়া চাই। ইহাদেরকে উনি বলেন যে যদি কেউ কোনো কাজ করে আর আমিরের কাছ থেকে, আমির সাহেবের কাছ থেকে সাবাসি লওয়ার জন্য করে, বলে যে এটাও রিয়াকারী আর এটাও ইখলাসের বিপরীত কাজ। এই জন্য মেরে মহতরম দোস্ত, কারো কাছ থেকে সাবাসিও চাই না, কারো কাছ থেকে মারহাবাও চাই না, যে খুব ভালো করছেন, খুব সুন্দর করছেন, এরকম জিনিস আমি কারো কাছে আশা করব না। আমি তো প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে রাজি করার, আল্লাহকে রাজি করার ইরাদা করব, আল্লাহকে রাজি করার জন্যই আমি প্রত্যেকটা কাজ করব, এটার মশক করতে থাকব এবং মাঝে মাঝে নিজের নিয়তকে যাচাই করতে থাকব যে আমার নিয়তটা কি ঠিক আছে কিনা, যে আমি কি আল্লাহর জন্যই করতেছি, আখেরাতের জন্যই করতেছি, আখেরাতে আজকে সব যাওয়া নেওয়ার জন্য করতেছি, না অন্য কোন উদ্দেশ্য আমার বদলাই গেছে। এই জন্য নিজের নিয়তকে সবসময় যাচাই করতে থাকা আর আল্লাহর রাস্তায় মেরে মহতরম দোস্ত কারো কাছে সোয়াল না করা, কারো কাছে কিছু না চাওয়া, আল্লাহর কাছ থেকে চাইব, আল্লাহর কাছ থেকে নেওয়া শিকার জন্যই তো আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি এবং মানুষকে যে আমি দাওয়াত দিতেছি, মানুষকে দাওয়াত এটার জন্যই দিতেছি যে সেও যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চায়, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু জিনিসের আশা করি না এবং কারো কাছ থেকে কিছু চাই না, যা কিছু আমার প্রয়োজন সব আল্লাহ তাআলার কাছে থেকে, আল্লাহর কাছ থেকে চাইব। তো সোয়াল আমি করব না, কারো কাছে কিছু চাইব না, আমার যা প্রয়োজন হয় এই সব কিছু আল্লাহর কাছে চাইব এবং আল্লাহ তাআলার কাছেই বলবো, মানুষের কাছে চাওয়া নয়। এবং মানুষকে যে আমি আল্লাহর রাস্তায় বের হইয়া আল্লাহর রাস্তায় বের করার জন্য এবং তাদেরকে যে মসজিদে জুড়তেছি, এটার উদ্দেশ্য এই যে সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে লেনেওয়ালা হয়ে যায়, মানুষের কাছ থেকে চায় না, মানুষের কাছে কিছু নেয় না। মেরে মহতরম দোস্ত আব্দুল এমনি ভাবে আল্লাহর রাস্তায় যখন চলতেছি তখন আমরা আরেকটা জিনিস থেকে খুব বেঁচে থাকি, সেটা হল যে অনর্থক কাজ থেকে আমরা বেঁচে থাকি, অনর্থক কথা থেকে আমরা বেঁচে থাকি। আমরা আমাদের সময়টাকে হয় দাওয়াতের মধ্যে লাগাইতেছি, আর না হলে তালিমের মধ্যে লাগাইতেছি, আর না হলে মেরে মহতরম দোস্ত আব্দুল দাওয়াত অথবা তালিম অথবা ইবাদতের মধ্যে আমাদের সময় কাটতেছে। এই তিন কাজের মধ্যে আমাদের সময় কাটবে, আর কোন কাজে আমাদের সময় কাটবে না। এই সময় পুরা সময়টা আমাদের এই তিন কাজের মধ্যে লাগতেছে। মসজিদে ইজতেমাই আমল হইতেছে, তুমি মসজিদে ইজতেমাই আমলের মধ্যে আমি অংশগ্রহণ করি, আর যখন ইজতেমাই আমল শেষ হয়ে যায় তো তখন যে অবসর সময়টা থাকে ওইটার মধ্যে আমি ইনফেরাদি দাওয়াত দিই। মেরে মহতরম দোস্ত বলেন ইনফেরাদি দাওয়াত যত দিব তত আমার মধ্যে ইমান বাড়বে, তত আমার মধ্যে ইখলাস পয়দা হবে। আবার যে ইনফেরাদি দাওয়াতের দ্বারা মানুষ উন্নতি করে বেশি, এই জন্য ইনফেরাদি দাওয়াত দিব আল্লাহ তাআলার কাছে, এটা খুব পছন্দনীয়। এই জন্য ইনফেরাদি সময় এক একজনকে দাওয়াত দিব, যেই মসজিদে আসে তাকে দাওয়াত দিব, যখন আল্লাহর রাস্তায় বেরিয়েছি তখনও, যখন গাছতে যেতেছি তখনও ইনফেরাদি দাওয়াত দিব। তো ইনফেরাদি দাওয়াতের মধ্যে আমাদের সময় কাটবে। আবার যে তালিমের মধ্যে সময় কাটবে, শিখতেছি শিখাইতেছি, বাস দিন শিখতেছি শিখাইতেছি, আল্লাহ পাকের জিকির ইবাদতের মধ্যে রাখতেছি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন একথা, বলে যে তিনটা কাজ যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমি দুনিয়াতে থাকাই পছন্দ করতাম না। তিনটা কাজ হল, একটা হল আল্লাহর রাস্তায় বের হইয়া, আল্লাহর রাস্তায় বের হইয়া মেহনত করা, এই এক কাজ। দ্বিতীয় কাজ হল যে ইবাদতের মধ্যে বলে যে সবচেয়ে লম্বা লম্বা সিজদা করা, বলে এটা যদি না হইতো, আল্লাহর রাস্তায় বের হওয়া না হইতো, লম্বা সিজদা করা যদি না হইতো, আর হল এলমের মজলিসে খুব জমে বসা, এটা যদি না হইতো, এই তিন কাম যদি না হইতো তাহলে আমি এই দুনিয়াতে থাকাই পছন্দ করতাম না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে আমাদের সময় বেকার না কাটে, অনর্থক না কাটে, বলে যে অনর্থক কাজের মধ্যে আমাদের সময় না লাগে। একজন সাহাবি ওহদের ময়দানে শহীদ হয়েছেন, ওনাকে যখন ঘরে আনা হয়েছে ওনার মা ওনার চেহারা থেকে ধুলাবালি মুছতেছিলেন আর এ কথা বলতেছিলেন, বেটা তোমার জন্য জান্নাত মোবারক হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, তিনি তার মাকে বললেন তুমি এত বড় কথা কি করে বললা, তোমার ছেলের জন্য জান্নাতের ফয়সালা তুমি কি করে করলা, হইতে পারে সে অনর্থক কোনো কথা বলে থাকবে আর এই অনর্থক কথার কারণে সে আল্লাহর কাছে থেকে যাবে, জান্নাতে দাখিল হইতে পারবে না। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কাজ করা, এগুলো থেকে আমরা বেঁচে থাকি। বিশেষভাবে খবরের কাগজ তো আমরা বিলকুলই না পড়ি। মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, খবরের কাগজে যা খবর আছে এগুলি তো সব দুনিয়া থেকে হওয়ার কথাই আছে। বলে এর চেয়ে উত্তম খবর হইল কোরআনে পাক, আল্লাহর কালাম, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য কথা। বিগত মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, এই দুনিয়াতে যা কিছু ঘটছে সব কিছু আল্লাহই ঘটাইছেন, আল্লাহ থেকেই ঘটছে। বর্তমানে যা ঘটতেছে সব আল্লাহই ঘটাইতেছেন। মেরে মহতরম দোস্তরা, আগামীতে একেবারে অনন্তকাল পর্যন্ত জান্নাতে যা কিছু ঘটবে, একেবারে কেয়ামত পার হইয়া জান্নাত জাহান্নামে যা কিছু ঘটবে, এই সব কিছু আল্লাহই ঘটানেওয়ালা। এই খবর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কাজেই যদি পড়তেই হয় তো খবরের কাগজ না পড়ে কোরআনই পড়ি আমি, যেটা সবচেয়ে সত্য কথা, এর মধ্যে কোন রকম সন্দেহ নাই, মিথ্যার কোন সম্ভাবনাই নাই। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এমনি ভাবে রাজনৈতিক আলোচনা অথবা ইখতিলাফি মাসলা মাসাইল, এটার মধ্যে আপোষের মধ্যে বর্ষা করা, কেউ বলে এরকম করতে হবে, কেউ বলে এরকম করতে হবে, মানে ইখতিলাফি বিষয়গুলা যেগুলোর মধ্যে ওলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে, ওই সমস্ত মাসলা মাসাইল এরকম জিনিস নিয়ে আমরা জামাতের মধ্যে আপোষের মধ্যে ইখতিলাফ করব না। এগুলি কোন মত নিজেরা এরকম ভাবে আপোষের মধ্যে বহাস মুবাহাসার মধ্যে করব না, বরং মাসলা মাসাইল যদি জানতে হয় তো যে হক্কানি আলেমদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা মাসলা মাসাইল শিখে নি। মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, না কোনো রাজনৈতিক আলোচনা করব, আর না কোনো ওইখানে আমরা এরকম ভাবে মাসলা মাসাইল যেগুলির মধ্যে মতবিরোধ রয়েছে সেগুলি নিয়ে আমরা সেখানে কোনো আলোচনা করব, আর না আমরা খবরের কাগজ পড়ব। মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, যদি পড়তেই হয় তো আল্লাহর কালামকে পড়ি, যা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কথাই সত্য কথা। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গো, যখন আল্লাহর রাস্তায় এইভাবে চলব তো এর দ্বারা আমাদের তরবিয়ত হবে। আল্লাহ কে রাস্তে মে নিকলনা হামারা ইসে হদায়ত মতলুব হ্যা, ইসলিয়ে আপনে আপকো হর তরহ পাবন্দ করনা হোগা। ইধর মুতাবজ্জিহ হো, বাত সুনে, বাত সুনো ধ্যান সে। আল্লাহ কে রাস্তে মে নিকলনে কি গরজ আপনি তরবিয়ত করনা হ্যা, ইসলিয়ে আপনে আপকো পাবন্দ বনানা হোগা। তরবিয়ত হোতি হ্যা ইতাআত সে, ইসলিয়ে সবসে পহলি বাত ইয়ে হ্যা কি আমির কি ইতাআত কে সাথ চলে। امیر کی اطاعت ہر حال میں واجب ہے، جب تک امیر گناہ کا یا کفر کا یا نماز سے چھوڑنے کا حکم نہ کرے اس وقت تک امیر کی اطاعت، تمام معروفات میں امیر کی اطاعت کرنا واجب ہے۔ اگر امیر خود مرتکب حرام ہو تب بھی امیر کی اطاعت کرنا معروفات میں واجب ہے، اور اگر وہ منکر کا حکم کرے تو منکرات میں امیر کی اطاعت نہیں ہے۔ ایک جماعت آ کے روانہ فرمائی، امیر نے کہا صحابہ سے آگ جلاؤ، آگ جلائی گئی، امیر نے کہا اس میں کود جاؤ، صحابہ نے انکار کر دیا۔ آپ نے فرمایا اگر امیر کے کہنے پر آگ میں داخل ہو جاتے تو ہمیشہ آگ میں رہتے۔ میرے دوست بزرگو عزیزو، آپ صلی اللہ علیہ وسلم نے یہ فرمایا کہ امیر کی اطاعت معروفات میں ہے، اگر امیر منکر کا حکم کرے تو اطاعت نہیں ہے۔ لیکن یہ نہیں کہ تم اپنے آپ اپنی بات پر اڑ جاؤ کہ امیر اگر ایک صحیح بات کو کرنے کے لیے کہہ بھی رہا ہے تو تم یہ کہہ کر انکار کر دو کہ یہ تبلیغ میں نہیں ہے۔ نہیں میرے بزرگ دوستو عزیزو، امیر جس بات کا حکم کرے اسے پورا کرنا ہے۔ اور امیر کیوں؟ اس لیے کہ قرآن میں اللہ نے حکم دیا ہے کہ اللہ کی اطاعت کرو، اللہ کے رسول کی اطاعت کرو، اور اپنے امراء کی اطاعت کرو۔ امت اطاعت کے بغیر مجتمع ہو نہیں سکتی، امت اطاعت کے بغیر مجتمع ہو نہیں سکتی۔ امت کی اجتماعیت کے لیے اطاعت کے سوا خدا کی قسم اور کوئی راستہ نہیں ہے۔ مشورہ بھی اجتماعیت کے لیے نہ ہوگا جب تک مشورہ اطاعت کے اور امیر کے تابع نہ ہو۔ جب تک مشورہ بھی کے تابع نہیں ہوگا، محض مشورہ اور شورا بھی امت کی اجتماعیت کے لیے ہرگز کافی نہیں ہے۔ اس لیے اپنے ساتھیوں سے امیر کو چاہیے کہ وہ مشورہ کرے، ضرور رائے دے۔ ابوبکر رضی اللہ تعالیٰ عنہ اپنی رائے پہلے پیش بھی کر دیا کرتے تھے، یہ بھی روایتوں میں ملتا ہے۔ فرماتے تھے اپنے مشورے والوں سے کہ میرے دل میں یہ بات آ رہی ہے, اس بارے میں تم مجھے رائے دو. اس میں بھی رائے مختلف ہوتی تھی, لیکن ابوبکر رضی اللہ تعالیٰ عنہ سب کی رائے لے کر جو فیصلہ فرماتے تھے, صحابہ اپنی رائے کے خلاف فیصلے کو بھی اس طرح قبول فرماتے تھے جس طرح یہ فیصلہ ان کی رائے کے مطابق ہوا ہو. اس لیے میں تاکید کر رہا ہوں کہ اطاعت کے ساتھ چلیں, اور امیر کی سوائے منکرات میں اور منہیات میں, امیر کی اطاعت ہر چیز نہیں ہے منہیات و منکرات میں, لیکن معروفات میں امیر کی اطاعت لازم ہے. اس لیے جو بات اس طرح عرض کی جائے اس کے مطابق کرنے کی پوری کوشش کی جائے. ہم سب کی ذمہ داری یہ ہے کہ اپنے کام کو صحابہ کے طریقے ان کے معمول کی طرف لانے کی ہر مسجد کی جماعت سے لے کر ذمہ داروں تک اس بات کی کوشش کریں کہ کس طرح ہماری محنت صحابہ کی محنت کے مشابہ ہو جائے. صحابہ اکرام کی مشابہت میں سب سے بنیادی چیز اطاعت ہے. اس لیے ہم اللہ کے راستے میں نکل رہے ہیں, ہر جماعت کے ساتھ ذمہ دار بنا دیا گیا ہے, جماعتیں اپنے امیر کی اطاعت کے ساتھ چلیں, نظریں نیچی رہیں, دنیا کو نفرت کی نظر سے دیکھتے ہوئے جنہیں سمجھتے تھے اللہ کے راستے میں نکل کر اگر دنیا کو محبت کی نظر سے دیکھا تو پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹیں گے. اس لیے اللہ کے راستے میں نکل کر دنیا کو نفرت کی نظر سے دیکھنا ہے, نظریں نیچی رہیں, ایک ایک دعوت دیتے ہوئے جائیں, بازار سے گزریں تو چوتھا کلمہ زبان پر ہونا ضروری ہے ورنہ ایمان کے سلب ہو جانے کا خطرہ ہے. ہر سماتے تھے ایسے مقامات سے اگر گزرو جہاں اللہ کے غیر کو سوچا بولا جاتا ہے یا اللہ کے غیر کی عبادت کی جاتی ہے, وہاں سے چوتھا کلمہ پڑھتے ہوئے گزرو ورنہ ایمان کے سلب ہونے کا اندیشہ ہے. ہم تو اصل میں ایمان حقیقت کو جانتے نہیں ہیں, اس لیے اس کو بچانے کا فکر بھی نہیں ہے. صحابہ اکرام نے ایمان کو کیسے بچایا کرتے تھے, اس ایمان کو بچانے کے راستے اور ذرائع بتلائے گئے ہیں. اس لیے ہماری زبان پر کلمہ جاری ہو اور نظر نیچی ہو, دنیا کی باتیں ہرگز نہ کریں یا آپس میں ایک دوسرے کو دعوت دیتے ہوئے جائیں, ہر مسلمان سے ملاقات کرتے ہوئے چلیں. اس طرح ہمارا رخ اس علاقے کے لیے بنا ہے, جہاں تک ہو سکے اس راستے میں پیدل ہی چلنا ہے, سواری بقدر ضرورت استعمال کریں لیکن پیدل چلنا سواری پر مقدم ہے. اللہ کے راستے میں پیدل چلنا جب جہنم کی آگ کو حرام کر دیتا ہے تو اللہ کے راستے میں پیدل چلنا یہ اللہ کے غصے کو اور دنیا میں آنے والے مختلف طرح کے جو اللہ کے عذاب اور اس کے غصے کے مظاہر ہیں یہ کیسے ختم نہ ہوں گے. قرض کی ادائیگی, ٹڈیوں کا آنا, سیلابوں کا آنا, طوفانوں کا آنا, زلزلوں کا آنا, آگوں کا لگنا, مقدمات کا ہونا, یہ سب اللہ کے غصے کے مظاہر ہیں. ان سب کا علاج یہ ہے کہ دو کام کر لیے جائیں, ایک مساجد کو آباد کر لیا جائے اور ایک اللہ کے راستے میں پیدل نقل و حرکت کو بڑھایا جائے. یہ دو سبب ہیں اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے. صحیح روایت میں ہے مسجد کے آباد کرنے والوں کی وجہ سے وہ عذاب ہٹا دیا جاتا ہے, عذاب کا آنا مقدر ہو چکا ہے. اس لیے میرے دوستوں بزرگ عزیزوں ہم دعوت دیتے ہوئے چلیں, ہم اگر سواری میں ہیں تو سواری میں بھی ایک ایک کو دعوت دیں, ایک ایک سے ملاقات کریں. ہماری جماعت سواری میں بکھر کر بیٹھے, ہر مسافر کو دعوت دیں, کیونکہ مسافروں کو دعوت دینا یہ اپنی دعوت کو ملکوں میں عالم میں پہنچانا ہے. جس سے بات کریں اس کو داعی بنائے بغیر نہ چھوڑیں, جس سے بات کریں اس کو داعی بنائے بغیر نہ چھوڑیں, اس سے کہیں کہ یہ تیری ذمہ داری ہے, اللہ نے تجھے دنیا میں اس کام کے لیے بھیجا ہے. جو صحابہ کے دنیا میں آنے کا مقصد صحابہ بتلاتے تھے وہ مقصد اس امت کا قیامت تک کے لیے ہے. یہ امت اللہ کے نبی کی نیابت میں آپ کے کام کی ذمہ دار ہے. اس لیے ایک فرد سے بھی آپ سے بات کر رہے ہو تو یہ نہ سمجھنا فرد سے بات کر رہے ہیں, بلکہ سمجھنا کہ پورے عالم سے بات کر رہے ہیں. ہر فرد پورا عالم ہے, کیونکہ ہر فرد پورے عالم کا ذمہ دار ہے. اس لیے ایک فرد کو بھی دعوت دیں تو اس کو امت کے لیے تیار کریں, اور اس کو اس کے لیے تیار کریں کہ تم اس کام کے لیے وقت فارغ کرو. اگر ہو سکے تو اللہ کے راستے میں بھی جماعتیں بنا بنا کر نکالنے کی کوشش کرتے رہو. ہمارا سفر کے لیے نہیں ہے بلکہ دعوت دیتے ہوئے جائیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں بھی دعوت دی اور ڈاکوں کو دعوت دے کر مدینہ منورہ ان کو آنے کے لیے فرمایا. اس طرح ہم سفر میں بھی دعوت دے کر جماعتیں بنا کر انہیں ٹھیوں کی طرف روانہ کرتے رہیں. یہ بات نہیں ہے کہ جہاں پہنچیں گے وہاں جا کر کام شروع کریں گے, بلکہ گھر سے نکلتے ہی کام شروع ہو گیا. ہم اللہ کے راستے میں نکل کر بھی جماعتیں نکالتے رہیں, جہاں ہمیں پہنچنا ہے وہاں جا کر بھی یہ محنت کریں. سب جہاں پہنچے وہاں پہلے ساتھیوں کو اکٹھا کر لو, سواری سامان سب اتار لو, اپنا سامان اچھی طرح دیکھ لو, اور بستی میں داخل ہونے سے پہلے دعا مانگ لو. یہ بھی سنت طریقہ ہے کہ بستی والوں کی محبت اپنے لیے اور اپنی محبت بستی والوں کے دلوں میں اللہ سے مانگ لی جائے. یہ نبیوں کا طریقہ ہے کہ وہ قوم میں محنت کرنے کے لیے اپنی قوم کی محبت اللہ سے مانگتے ہیں اور اپنی محبت اپنی قوم کے دلوں میں بھی اللہ سے مانگتے ہیں, کیونکہ محبت سے کام ہوگا. یہ دعا مانگ کر ہم بستی میں داخل ہوں. سب سے پہلا کام یہ ہے کہ مسجد میں سنت طریقے سے داخل ہو کر سب سے پہلے سامان قدیمی سے لگا دیں. یہ مسجد ہے یا کوئی سرائے نہیں ہے, ہوٹل نہیں ہے, یہاں آ کر مسجد کی ضروریات تو خود پورا کریں. مسجد کے خادم یا مسجد کے امام کو حکم نہ کریں بلکہ ایک طرف سامان قدیمی سے لگا دیں, اور اگر مکروہ وقت نہ ہو تو دو رکعت تحیت المسجد ادا کریں. اس سے میں سب سے پہلا کام ساتھیوں کو لے کر بیٹھنا ہے. مشورہ سب سے اہم عمل ہے. ہمیں 24 گھنٹے کا نظم مشورے سے طے کر لینا ہے. مقامی ساتھیوں کا مشورے میں شریک کرنا انتہائی ضروری ہے تاکہ ان کی معیت سے ہمیں علاقے میں کام کرنے میں سہولت ہو, اور ان سے ہمیں رہبری ہو, اور ان سے معلوم ہو کہ کب لوگ فارغ ملتے ہیں گھروں پر. اس طرح مقامی لوگوں کا مشورے میں ضرور شریک کرو. اگر مقامی لوگ اس وقت نہیں ہیں تو اپنی ضروریات کا اور اپنے اعمال کا مشورہ ضرور کر لو اور ملاقاتوں کی ترتیب بنا لو. اس طرح ہمیں سب ساتھیوں کا مشورے میں متوجہ کرنا ہے. ہر ساتھی سے ذمہ دار کو چاہیے کہ رائے لے لیا کرے. رائے دلوں کا کانٹا ہے, یہ مشورے میں نکل جانا چاہیے. ساتھیوں سے رائے ضرور لے. ذمہ دار کو چاہیے کہ سب ساتھیوں کو اس طرح بٹھائے کہ ایک دوسرے کے پیچھے نہ چھپ جائیں. سب کو حلقہ بنا کر بٹھا لو اور سب سے رائے لو. پھر امیر کے دل میں جو آئے ساتھی اس کو سب اجتماعی طور پر مان لیا کریں. یہ نہ کہیں کہ اس بات سے مجھے اتفاق نہیں ہے, بلکہ جو امیر کہہ رائے لے کر اس پر امیر سے اتفاق کر لو. اپنے کھانے کا نظم سب سے پہلے کر لو تاکہ آنے محلے والے لوگ یہ نہ کہیں کہ ان کھانے کا انتظام کیا جائے. سمجھتے تھے اگر کچھ بھی نہ ہو پکانے کے لیے تو پانی ہی چولہے پر رکھ دو کہ ہمارا کھانا بن رہا ہے. اپنی نظر اپنی حالت سوال سے بچنے کی بناؤ تو اللہ سے لینے کی صورت بن جائے گی, اور اگر ہماری صورت مخلوق سے لینے کی ہے تو پھر اللہ سے لینے کا راستہ بند ہو جائے گا. اس لیے ہمیں سب سے پہلے اپنے آپ کو سوال سے بچانا ہے, اور سوال زبان سے نہیں بلکہ اپنی حالت کو بھی سوال سے بچانا ہے. محلے کے لوگ آئیں گے تو ان سے کہو کھانا ہمارا پک رہا ہے, ہم جس مقصد کے لیے آئے ہیں اس مقصد میں ہمارا ساتھ دیا جائے. مقامی لوگوں کو ساتھ لے کر سب سے پہلے آنے کا مقصد بتانا چاہیے کہ ہم اس لیے آئے ہیں تاکہ ہماری زندگی میں دین آ جائے. دین آئے گا دین کی محنت سے. دین کی محنت اللہ کے راستے میں دین کو لے کر پھرنا ہے. اللہ تعالیٰ اس کے ذریعے ہم بھی ہدایت دیں گے, ہمیں دوسروں کی ہدایت کا ذریعہ بھی بنائیں گے. اس طرح مقامی لوگوں کو ساتھ لے کر اپنی ملاقاتوں کی ترتیب بنائی جائے, اور ہر ہر گھر پر ملاقات کی جائے. ہمیں 5 طرح سے گشت کرنا ہوگا. سب سے پہلے عمومی گشت ہے, بس یہی کام کی اصل ہے, اور یہی اس کام ریڑھ کی ہڈی کی طرح ہے. اگر گشت میں گشت قبول ہو گیا دعائیں قبول ہوں گی ہدایت کے فیصلے ہوں گے. ہم عمومی گشت اہتمام سے کریں, ایک ایک گھر پر اہتمام سے جائیں اور دستک دے کر ایک طرف ہو جائیں. گھر سے نکلنے والے کو مسجد میں آنے کے لیے ضرور تیار کریں, مانوس کریں, اور اسے مسجد کے فضائل بتلا کر مسجد کا نام بتلا کر کہ فلاں مسجد میں جماعت چھیری ہوئی ہے, آپ حضرت تشریف لے آئیں اور وہاں ہماری بات سن لیں. اگر آنے سے عذر کریں تو وہاں بات کر لو, ورنہ مسجد کے ماحول میں لانا اصل ہے. چاہے ہم اللہ کے راستے میں نکلے ہوئے ہوں, چاہے گشت اپنے مقام پر 2.5 گھنٹے کی ملاقاتوں میں کر رہے ہوں. اس طرح ہمیں ہر گھر پر عمومی گشت کرنا ہے. جن سے ملاقاتیں آج ہو گئیں اگلے دن دوسروں سے ملاقاتیں کرو. بازاری لوگوں پر خاص طور پر محنت کرو. جتنا باطل ہے وہ بازاری لوگوں کی وجہ سے ہے. گھروں پر ضرور ملاقاتیں کرو لیکن بازاری لوگوں پر خاص طور سے محنت کرو. یہ گھروں کی ملاقاتوں سے بھی زیادہ مقدم ہے. اس لیے اپنی مسجد کی جماعت 2 جماعتیں بنا دے. ایک گھروں پر ملاقاتیں بھی کریں اور ایک جماعت بازاروں سے, ہوٹلوں سے, دکانوں سے, عیاشی کے اڈوں سے, شراب خانوں سے, ہر جگہ سے مسلمانوں کو تلاش کر کے خوش آمد کر کے مسجد میں لے کر آئے. اس طرح ہمیں عمومی گشت کے ذریعے لوگوں کو مسجد میں لانا ہے. یہی محنت مقام پر ہے, یہی محنت اللہ کے راستے میں نکل کر ہے. جو مسجد میں آ جائیں یہاں ان کا ذہن بناؤ اور ان کی جماعت بندی کرو, اور مقامی ساتھیوں کو ذمہ دار بنا کر اللہ کے راستے میں نکالو. جو لوگ تیار ہو جائیں اور گھر پہ چلے گئے انہیں وصول کرنے کے لیے بھی گشت کرو. یہ وصولی گشت ہوگا, ایک خصوصی گشت ہوگا. وہاں کے علماء اور تجار اور بڑے لوگوں کے پاس جاؤ, ان سے بھی ان کو بھی دین کی دعوت دو, علماء کی زیارت سے عبادت یقین کرو, ان کی تشکیل کے ارادے سمجھ جانا بلکہ ان سے استفادے کی غرض سے جاؤ, جماعت کا حال بتلا دو اور مسجد کا نام بتلا دو کہ یہاں تیری ہوئی ہے, اور ان سے درخواست کرو کہ کسی وقت تشریف لا کر اگر آپ فرمائیں تو جماعت حاضر ہو جائے, یا آپ مسجد میں آ کر اگر ارشاد فرما دیں تو آپ کی بات سے ہمیں بھی فائدہ ہوگا اور مہندے کے لوگ بھی آپ کی بات کو لے کر عمل کے لیے تیار ہو جائیں گے. اس طرح اور اپنی کارگزاری مختصر سنا دیا کرو, علماء کی خدمت میں اہتمام سے جاؤ, اور کوئی ہدیہ لے کر جانا یہ بھی انتہائی ضروری ہے تاکہ علماء کے دل سے ہمارے کام اور ہمارے لیے ہدایت اور تربیت کی دعائیں نکلیں. اس طرح علماء کی خدمت میں ضرور جاؤ اور ان کی ملاقات سے عبادت یقین کرو. ایک ہمیں گشت کرنا ہوگا, وصولی کا گشت, کہ جو تیار ہو گئے انہیں وصول کر کے لائیں اور ان کے اخراجات جمع کر کے انہیں اللہ کے راستے میں ذمہ دار کے ساتھ نکالنے کی کوشش کریں. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر محنت کرنی ہے. ہر جگہ سے نقد جماعتیں نکالنی ہیں, ہر جگہ مسجد کے پانچ اعمال اہتمام سے جمانے ہیں, اور پانچواں عمل میں انتہائی تاکید سے کہہ رہا کہ مسجد کی آبادی کا عمل یہ تو ہر مسجد میں قائم ہونا چاہیے, کوئی جماعت اس وقت تک اپنی مسجد سے آگے نہ بڑھے. اور یہ صرف اصول صرف ہندوستان پاکستان بنگلہ دیش کے لیے نہیں بلکہ ساری دنیا کی مساجد کو مسجد نبوی کے معمول پر لانا یہ ہمارے کام کا بنیادی مقصد ہے, چاہے وہ امریکہ میں رہنے والے ہوں یا افریقہ میں. جتنے حضرات آئے ہوئے ہیں یہ سب اچھی طرح سن کر جائیں, کسی مسجد کو ملاقاتوں کے دوران ہرگز عمل سے خالی نہ چھوڑا جائے, وہ چاہے امریکہ میں رہتے ہوں یا افریقہ میں رہتے ہوں, وہ انگلینڈ میں رہتے ہوں یا دنیا کے کسی یورپ کے ملک میں رہتے ہوں, ساری دنیا کی مساجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑا جائے بلکہ دعوت دے کر ہر ایمان والے کو ہمارے مسجد سے جوڑنا یہ ہمارے گشتوں کا اصل مقصد ہے. میں تاکید سے فرما رہا جتنے امریکہ والے یہاں آئے ہوئے ہیں یہ سب شورا والے حضرات یہ سب طے کر کے جائیں کہ اپنی مسجدوں کو 24 گھنٹے ہمارے دعوت سے آباد رکھیں گے. میں خدا کی قسم کھا کر کہتا ہوں جتنا عذاب اور جتنا تسلط غیروں کا ہے اور جتنا تاثر غیروں کا ہے اس کے دلوں سے نکلنے اور اللہ کے عذاب سے ہٹنے کا اور کوئی سبب نہیں ہے سوائے اس کے کہ تم سارے ملک والے اپنی مساجد کو اعمال مساجد سے آباد کر لو. اللہ رب العزت ان مساجد کی آبادی سے سارے نظام کو تبدیل فرما دیں گے. صحابہ کے زمانے میں موسم سے لے کر بیماریوں سے لے کر اور قرضوں سے لے کر تمام پریشانیوں کا حل مسجد سے متعلق تھا, مسجد میں آ کر ہر مسئلے کو حل کرایا جاتا تھا. میں آپ سب سے تاکید عرض کر رہا جتنے واپس جا رہے ہیں اپنے اپنے ملکوں میں یہاں سے عزم لے کر جائیں کہ اپنی مسجدوں کو ہمارے مسجد سے صحابہ کی طرح آباد رکھیں گے تو اللہ رب العزت وہ کر کے دکھلائیں گے جو اللہ نے صحابہ کے زمانے میں کیا ہے. جو تبدیلی امت میں آنی ہے وہ تو صحابہ کے والے طریقے سے ہی آنی ہے, اس کے علاوہ تو امت کی اصلاح اور تربیت اور دنیا میں دینی انقلاب کا اور کوئی ذریعہ خدا کی قسم نہیں ہے. اس لیے جتنے واپس جا رہے ہیں سب طے کر کے جائیں کہ انشاءاللہ اپنی مسجدوں کو ہمارے مسجد سے آباد رکھیں گے, اور جتنا باقی راستے میں نکل رہے ہیں یہ ہر مسجد کی جماعت بنا کر ان سے یہ پانچ اعمال مسجد کے کروائیں. میں عرض کر چکا ہوں گھر کے اعمال ہی بتا چکا ہوں, مسجد کے اعمال, مسجد میں احترام سے مشورہ ہو, تیروزہ کی جماعتیں نکال کر ہفتے کی تعلیم کے ساتھ اللہ کے راستے میں نکلنے کا اہتمام ہو, اور گھروں کی تعلیم کا گھروں کے اعمال کا اہتمام ہو ہر مسجد میں کہ ہفتے کے 2 گشت یعنی اہتمام سے کیے جائیں, اور روزانہ کم سے کم 2.5 گھنٹے کا مطالبہ ہر فرد سے کیا جائے. مطالبہ تو 8 گھنٹے کا ہی کیا جائے, مطالبہ تو 8 گھنٹے کا ہی, چاہے وہ امریکہ میں رہتے ہوں یورپ میں چاہے وہ دنیا کسی کونے میں رہتے ہوں, امت اس کام کے جس مقصد کے لیے بھیجی گئی ہے وہ مقصد سارے مقاصد پر مقدم ہے. تم 8 گھنٹے کا مطالبے کو عام کر دو, اگر کوئی 4 گھنٹے بھی دے گا تو لے لیں گے, 2.5 گھنٹے بھی دے گا تو لے لیں گے, 1 گھنٹہ بھی دے گا تو لے لیں گے, کوئی 1/2 گھنٹہ بھی دے گا تو اسے قبول کر لیں گے, لیکن دعوت 8 گھنٹے کی ہی ہونی چاہیے. امت کا اس کام کو تہائی دے دینا بھی شرم کی بات ہے, ورنہ امت اس کام کے لیے بھیجی گئی ہے. اس میں میرے دوست عزیزو ہم اس طرح مطالبہ کریں جو جتنا وقت دے دے اس کو قبول کر لیں, صبح وقت دے دے, شام کو وقت دے دے, رات کو وقت دے دے, اگر کوئی شخص صبح سے شام تک مختلف اوقات میں اس کو وقت دے رہا ہے تب بھی ہمیں مطلوب ہے, 8 گھنٹے ایک ساتھ دینا شرط نہیں ہے. یعنی مختلف اوقات میں اگر مسجد کے لیے وقت فارغ کرے تو یہ بھی مطلوب ہے. اس سے میں نے عرض کیا جہاں جائیں وہاں مقامی ساتھی مسجد کی جماعت ضرور بنا دیں اور اس مسجد کو مسجد کی آبادی کی ترتیب پر ڈال کر آگے بڑھیں. اس طرح نکلنے والی جماعتوں کو ہر مسجد میں کام جمانا ہوگا اور وہاں مقامی جماعت بنا کر اس مسجد کو مسجد کی آبادی کی ترتیب پر ڈالنا ہوگا. اس طرح ایک مسجد میں ٹھہرنے کے لیے کوئی اصول نہیں ہے. چار دن چھ دن حسب ضرورت ایک مسجد میں قیام کیا جائے, وہاں سے نقل جماعتیں نکل جائیں, گھروں میں اعمال کا ماحول قائم ہو جائے, اس مسجد کے اندر پانچ اعمال زندہ ہو جائیں, اس مسجد سے نقل جماعت اللہ کے راستے میں نکل جائے اور اس مسجد میں مسجد کی آبادی کا عمل شروع ہو جائے. یہ اعمال نکلنے والی جماعتوں کو ہر مسجد میں کر, اصل مقامی کام پھرنے والی جماعتوں کے کرنے کا ہے. جو جماعتیں واپس جو اللہ کے راستے میں نہیں جا رہے وہ استغفار کریں, توبہ کریں, اور ہم سب کے سب مل کر اپنی اب تک کی غفلت پر اللہ سے استغفار کریں. ساری امت سے استغفار کراؤ اس کام کو مقصد نہ بنانے پر, خود بھی ہم استغفار کریں اور آئندہ کے لیے عزم کریں کہ اس کام کو مقصد بنا کر کریں گے. میرے بزرگ دوست عزیزو, یہ امت نبوت کی نیابت میں اس امت پوری کی پوری ذمہ دار ہے اور ایک امتی ساری امت کا ذمہ دار ہے. ہم نے اب تک اپنے اندر اس ذمہ داری کا احساس پیدا نہ کیا, اس لیے آج کے بعد اب تک کی گدائی پر ہم استغفار کریں, اب تک کی غفلت پر اللہ سے توبہ کریں اور آئندہ کے لیے عزم کریں کہ انشاءاللہ اس کام کو مقصد بنا کر کریں. میرے محترم دوست بزرگ بابانا, جب ہے اللہ راستہ ہمارا جانا چاہیے جیسی تو ہمارے مدارے پر جنس جیتا کہ ہمارے کے اتنت ضروری جنس ہے وہ کرتے ہی ہوئے যেটা হলো যে আমিরের ইতাহাত করতে হবে, কারণ আমরা তো আল্লাহর রাস্তায় বেরিয়েছি এই জন্য যাতে আমাদের তরবিয়ত হয় এবং আমাদের আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা দিনের উপরে চলার যে যোগ্যতা আমাদের মধ্যে হওয়া দরকার সে যোগ্যতা আমাদের মধ্যে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে উঠান. তো এটাই তো উদ্দেশ্য. তো এই উদ্দেশ্য হাসিল করার জন্যই আমাদেরকে আমিরের ইতাহাত করতে হবে. যাকে একজনকে আমির বানাই দিছে তো তার তিনি যেটা ফয়সলা করেন সেই ফয়সলার উপরে আমরা আমল করব. রায় আমাদের বিভিন্ন রকম হইতে পারে, আমরা রায় দিতে পারি. তো রায় দেওয়ার পরে মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলে যে আমির যেটা ফয়সলা করে দেন সেটার উপরে আমরা আমল করব, যদি সেটা শরীয়ত বিরোধী না হয় অথবা আল্লাহ তাআলার নিষেধ কোনো কাজ না হয়, যতক্ষণ পর্যন্ত হারাম কোনো কাজ না হবে শরীয়ত বিরোধী কোনো কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমিরের এতাত করা আমিরকে মেনে চলা এটা আমাদের জন্য ওয়াজিব এবং জরুরি. এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ শরীয়তে যদি শরীয়ত বিরোধী কাজ হয় তো ওইটার মধ্যে আমিরের কথা মানা নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক জামাত গেছে, তো জামাতের আমির সাহেব উনি সাথীদেরকে বললেন লাকড়ি জমা করো, সবাই লাকড়ি জমা করলো, ফলে এটার মধ্যে আগুন ধরাও, সবাই আগুন ধরাই দিল. এরপরে আমির সাহেব বলতেছেন সবাই এই আগুনের মধ্যে ঢুকে পড়ো, কিন্তু সাহাবারা তারা চিন্তা করলেন যে আমরা তো এই আগুন থেকেই পলায়ন করে ইসলামে দাখিল হয়েছি, আবার এই আগুনে কি করে ঢুকি, তো ওনারা কেউ এই আগুনের মধ্যে গেলেন না. এরপরে যখন জামাত আল্লাহর রাস্তা থেকে ফিরে আসলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই ঘটনা বলা হল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তারা আগুনের মধ্যে ঢুকত তো চিরকাল তারা আগুনের মধ্যেই থাকত. অর্থাৎ শরীয়ত বিরোধী কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার নিষেধ কাজের মধ্যে আমিরের ইতাআত নাই, আমিরের কথা মানা নাই. কিন্তু যদি শরীয়তের গণ্ডির ভিতরে এবং আল্লাহ তাআলার হালাল জিনিসের মধ্যে যদি কোনো হুকুম করে তো এই কথা না বলা, বলে এটা তো তবলিগের মধ্যে নাই, এটা তো অমুক জিনিস, এটা তো কেউ করতে দেখি নাই, এমন কথা নয়। বলে যে যদি শরীয়তের ভিতরে গণ্ডির ভিতরে হয় তা আমাকে আমিরের কথাকে মেনে নিতে হবে। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, যখন আমরা এরকম আল্লাহর রাস্তায় চলব তো আল্লাহর রাস্তায় চলার জমানায় আমাদের নজর নিচে থাকে, আমাদের দৃষ্টি অবনত থাকে দুনিয়ার দিকে, আমরা দুনিয়াকে বড় মনে করে কখনোই দৃষ্টি করব না, দুনিয়া অত্যন্ত নিকৃষ্ট, দুনিয়ার কোনো মূল্যই নেই, বলে যে এইভাবে দুনিয়ার দিকে দৃষ্টি করা, দুনিয়ার দিকে কখনোই দুনিয়াকে বড় মনে করে আমরা দুনিয়ার দিকে চাইব না, বরং দুনিয়ার কোন যে কোনো জিনিস নজরে পড়ে ওটাকে অত্যন্ত নিকৃষ্ট মনে করেই দুনিয়ার দিকে দৃষ্টি করব। এইভাবে আমরা যখন আল্লাহর রাস্তায় চলতে থাকবো, নজর আমাদের নিচে থাকবে, আমরা কোন সওয়ারিতে উঠি অথবা আমরা কোন বাসে রেলে উঠি, তো সেখানে মেরে মহতরম দোস্ত আমরা অন্যান্য প্যাসেঞ্জারও থাকবে, তো আমরা তাদেরকে দাওয়াত দিই, অথবা সুযোগ থাকলে আমরা তালিম করি। কিন্তু দাওয়াত যদি তালিমের সুযোগ না থাকে তো দাওয়াত দিই। এক একজন মানুষকে আমরা এই কথা বুঝাই যে তুমি তো আল্লাহর নবীর নায়েব হিসাবে দুনিয়াতে আসছিলা, হুজুর সাল্লাহ ইসলামের নায়েব হিসাবে দুনিয়াতে আসে, তোমার তো বড় জিম্মাদারি, তোমার তো বড় দায়িত্ব, তো তাকে আমরা তার দায়িত্ব বুঝাই যে কত বড় দায়িত্ব নিয়ে সে দুনিয়াতে আসে। তুমি এর মহতরম দোস্তরা বুঝুক, প্রত্যেককে যাকে আমি দাওয়াত দিব তাকেও আমি একজন দায়ী বানায়া তারপরে ছাড়ি, তাকে তার জিম্মাদারি এবং তার দায়িত্ব বুঝাইয়া তারপরে ছাড়ি। এমনি ভাবে মেরে মহতরম দোস্তরা বুঝুক বলে যে আল্লাহর রাস্তায় যখন চলতে থাকব, তো এইভাবে সবারির মধ্যে চলতে চলতে হয়তো কোনো জায়গায় আমরা যেখানে আমাদের জন্য রোখ দেওয়া হয়েছে সেখানে পৌঁছলাম, তো আমরা বলে যে ওই এলাকার বাইরে এলাকায় সেখানে সামানপত্র রেখে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেই যে আল্লাহ তাআলা এই গ্রামবাসীর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেয় এবং আমাদের মহব্বতও এই গ্রামবাসীর অন্তরে পয়দা করে দেন। আর এটাই মুসলিম তরিকা, সুন্নত দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন গ্রামে প্রবেশ করতেন, কোন এলাকায় প্রবেশ করতেন, এরকম দোয়া শিখাই গেছেন। তো এই দোয়া আমরা করি, তারপরে আমরা এলাকায় যাই এবং এলাকায় যখন যাই সেখানে মেরে মহতরম দোস্তরা বুঝুক মসজিদে প্রবেশ করি, ওযুর সঙ্গে মসজিদে ঢুকি, আদবের সঙ্গে মসজিদে ঢুকি এবং মসজিদে ঢুকে প্রথম নিজের সামানপত্রকে আমরা সুন্দর করে মসজিদের একদিকে সাজাইয়া রাখি। এটাকে কোন হোটেল মনে না করি, আল্লাহর ঘর, কাজেই আল্লাহর ঘরের আদব রক্ষার্থে আল্লাহর ঘর যেভাবে আমাদের সামান রাখলে আদব হয় সেভাবে আমরা আমাদের সামানকে আল্লাহর ঘরের মধ্যে সুন্দর করে রাখি। যদি নামাজ পড়ার সময় থাকে তো দুই রাকাত নামাজ আমরা পড়ে নেই, এরপরে আমরা মশওয়ারার জন্য বসে দিই। মেরে মহতরম দোস্তরা বুঝুক মশওয়ারার মধ্যে আমি সাহেব যিনি আছেন সবাইকে গোল আকারে হালকা বানায় বসাই, আমরা কেউ কারো পিছনে না বসে এবং এরকম ভাবে সেখানে আমরা প্রত্যেকটা বিষয়ে মশওয়ারা করি। এলাকার লোকজন যদি পাওয়া যায় তো তাদেরকেও আমরা মশওয়ারার মধ্যে শরিক করি, আর যদি মশওয়ারার এলাকার লোকজন পাওয়া না যায় তো আমরা সেখানে নিজেরাই মশওয়ারা করে নিই এবং সমস্ত আমলের মশওয়ারা পরামর্শ আমরা করে নিই। এইভাবে প্রত্যেক সাথীর কাছ থেকে আমরা রায় নিই, আমির সাহেব যিনি হবেন উনি প্রত্যেক সাথীর কাছ থেকে প্রত্যেক বিষয়ে রায় নেবেন, আপনার কি রায়, আপনার কি রায়। উনি বলেন যে রায় হল মনের কাঁটা, যতক্ষণ সেই রায় না দিছে ওই কাঁটাটা মনের ভিতরে থেকে গেল, তো ওই কাঁটা বাইর করে ফেলা চাই, অর্থাৎ তার কাছ থেকে রায় নিলে ওই তার মনের কাঁটাটা বাইর হয়ে গেল। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক সবার কাছ থেকে রায় নেই, রায় তো আমরা দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো এরকমও করতেন, বলে যে নিজের রায়টাকে আগেই বলে দিতেন যে ভাই আমার তো এরকম মনে হইতেছে, এরকম করলে ভালো হবে, তোমাদের কি রায়, সাথীদের কাছ থেকে রায় নিতেন। আমির সাহেব নিজেই আগে বললেন, তারপরে আবার সাথীদের কাছ থেকে রায় নিলেন, এরপরে যে রায়টা ভালো হল সেটার উপরে আমল করলেন, তিনি যেটা বলছেন সেটাও যদি ফয়সলা হয়ে যায় সাথীরা একথা মনে করেন বাস এইটাই করতে হবে, আমার যেটা মনে ছিল আমার যেটা রায় ছিল আমি সেটাকে ভুলে যাই এবং আমি এটাই মনে করি যে এইটাই আমার রায় এখন, যেটা আমি সব ফয়সলা করে দিল। তো আমিরের ইতাআত করা এভাবে প্রত্যেক জায়গার মধ্যে, যখনই আমরা কোন মসজিদে কোন এলাকায় পৌঁছি প্রথম আমরা মশওয়ারার মজলিসে মশওয়ারার জন্য বসি এবং সমস্ত আমল গুলা মশওয়ারা করে নিই এবং এই ফাঁকে আমরা আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যবস্থা শুরু ব্যবস্থা করে ফেলি। হজমান এরিয়া সাহেব রহমতুল্লাহ আলী বলতেন কথা, বলে যে যদি কিছু নাও থাকে তবুও হাড়িতে পানি দিয়া চুলার উপরে বসায় দাও, তা না হলে এলাকার লোকেরা বলবে ও হো এরা তো মুসাফির মানুষ আসছে, এদের তো খানা পিনার ব্যবস্থা করতে হবে। তো এটা আমাদের অবস্থা দিয়ে আমরা যেন তাদের কাছ থেকে চাইলাম যে আপনারা আমাদেরকে দাওয়াত খাওয়ার খানা পিনার ব্যবস্থা করেন, আমাদের অবস্থাও যেন সুয়াল না হয়, মুখে তো বলবই না আমরা এরকম অবস্থাও করব সৃষ্টি করব না যাতে মানুষে মনে করে যে এদের তো খানা খাওয়াইতে হবে, এদের তো এটার প্রয়োজন, কোন অবস্থাও এরকম সৃষ্টি করব না। যে অবস্থা সোয়াল বুঝায়। এই জন্য বলেন যে আর কিছু যদি নাও থাকে তো পাঁচিলের মধ্যে পানি দিয়ে হইলেও চুলার উপরে চড়াই দেই। যদি কেউ এসে বলে যে আপনাদের খানা পিনার ব্যবস্থা কি হবে, তা যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের খানা পিনা পাকশাকের ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, এইভাবে সর্বপ্রথম খেদমতের নিজেদের জরুরতের জন্য যে খেদমতের কাজটা আমরা প্রথম শুরু করে দিই, এরপরে আমরা মশওয়ারা করি এবং মশওয়ারা মোতাবেক আমরা সারা দিনের প্রোগ্রাম বানাই নিই। উনি বলেন যে আল্লাহ রাস্তায় বাইর হয়ে আমরা যখন কোন এলাকায় পৌঁছব, তো ওই এলাকায় পৌঁছার পরে এরকম কোন নিয়ম নাই যে ভাই দুই দিন থেকে আমরা আরেক মসজিদে চলে যাব, বরং ওইখানে আমরা যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যকে পূরণ করে তারপরে বেরোব। এক একজন মানুষের সঙ্গে আমরা গাস্ত করব, মোলাকাত করব এবং তাদেরকে আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য তৈয়ার করব এবং মসজিদে তৈয়ার করে তাদেরকে আল্লাহ রাস্তায় বের করব। উনি বলেন যে একটা হল উমুমি গাস্ত করব। উমুমি গাস্ত হল বলে যে এই কাজের মধ্যে মেরুদণ্ডের হাড়ের মতো, মেরুদণ্ডের হাড় যেরকম যদি ঠিকঠাক একটা মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে, বলে এই কাজের মধ্যে উমুমি গাস্ত হল মেরুদণ্ডের হাড়ের মতো। এই জন্য আমরা যারা মকামে থাকি নিজের এলাকায় ফিরে যেতেছি, আমরা ওই কথা চিন্তা করি যে আমাদেরও মহল্লার মধ্যে আমাদেরকে এই উমুমি গাস্ত করতে হবে। যারা আমরা আল্লাহ রাস্তায় বেরিয়েছি আমাদেরকেও এই উমুমি গাস্ত করতে হবে। যারা মহল্লায় যেতেছি তাদের কথা উনি আগেই বলছেন যে মহল্লার মধ্যে আমাদের মসজিদের মধ্যে কি কি কাজ আমরা করব। দৈনিক আমরা মশওয়ারা করব এবং দৈনিক আমরা আট ঘন্টা করে মসজিদের জন্য চাইব মানুষের কাছ থেকে। আট ঘন্টা, তিন ভাগের এক ভাগ। আল্লাহ তাআলা তো প্রত্যেক মুসলমানের সম্পূর্ণ জান আর মালকে জান্নাতের বিনিময়ে খরচ করে নিছেন। এখানে যদি আমি আট ঘন্টাও দেই, অর্থাৎ এক তৃতীয়াংশও দেই, তবুও তো আমি আল্লাহর কাছে যে জানমাল বিক্রি করে দিছি জান্নাতের বিনিময়ে তার সবটা শোধ করলাম না, আমরা তো এক তৃতীয়াংশই দিলাম। সেই জন্য উনি বলেন যে আট ঘন্টাই আমরা প্রত্যেকের কাছে চাইব, যে আট ঘন্টা অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা তিন ভাগের এক ভাগ সে মসজিদের জন্য দিয়ে দেয়। এরপরে বলেন যে অল্প সময়ের জন্য যদি কেউ দেয়, কেউ আধা ঘন্টার জন্য দিতে তৈয়ার হয়, কেউ আড়াই ঘন্টার জন্য দিতে তৈয়ার হয়, কেউ চার ঘন্টার জন্য দিতে তৈয়ার হয়, তো আমরা সবটাই গ্রহণ করে নিব। এরকম না যে ভাই আট ঘন্টার কম হলে গ্রহণ করব না আমরা, বলেন না যদি কেউ আধ ঘন্টাও দেয় তো ওইটাকেও আমরা গ্রহণ করে নিব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তায় আধ ঘন্টা মসজিদ আবাদ করার জন্য মসজিদে আধ ঘন্টা বসবে, এটা দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্য রাখে। কাজেই এটা কোন এরকম ফেলনা জিনিস না যে ভাই এটাকে আমি গ্রহণ করলাম না, আধা ঘন্টা হইলেও আমি গ্রহণ করে নিব, আড়াই ঘন্টা কেউ দিতে চায় সেটাও গ্রহণ করে নিব। কিন্তু আমাদের সবার কাছ থেকে চাওয়া যেটা হবে সেটা হলো আট ঘন্টা করে চাইব আমরা। বলে ভাই আট ঘন্টা মসজিদের জন্য দাও, তুমি তোমার দুনিয়ার সময়ের চব্বিশ ঘন্টা সময়ের তিন ভাগের এক ভাগ কমসে কম আল্লাহর জন্য আল্লাহর মসজিদে দিয়ে দাও। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এইভাবে আমরা উমুমি গাস্তের দ্বারা বলে যে লোকদেরকে গাস্ত করে মসজিদে জমা করব, আর মসজিদে জমা করে সেখানে আমরা তাদেরকে তাদের জিম্মাদারি তাদের কাজ বুঝাবো এবং তাদের প্রত্যেককে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য তৈরি করব এবং এমনি ভাবে তাদেরকে তাদের মসজিদের মধ্যে মসজিদের যে আমলগুলা আছে সেই আমলগুলা তাদের শুরু তারা যাতে শুরু করে এটার জন্য তাদেরকে তৈরি করব। মসজিদে রোজানা তারা মশওয়ারা করে, এমনি ভাবে মেরে মহতরম দোস্ত রোজানা তারা আট ঘন্টা করে মসজিদের মধ্যে লাগায় এবং মসজিদে তারা রোজানা তালিম করে এবং ঘরের মধ্যেও তারা তালিম করে। তাদের মাহবুবদের নিয়ে ঘরের মধ্যেও একসময় রোজানা তালিম করবে এবং একসময় তারা মসজিদের মধ্যেও রোজানা তালিম করবে। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত সপ্তাহে দুইটা গাস্ত করবে এবং মাসে তিন দিনের জন্য জামাত বের করবে, আল্লাহর রাস্তায় বের হবে, নতুন নতুন সাথীদেরকে তৈরি করে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে। তো এই কাজগুলো আমরা ওইখানে যারা স্থানীয় লোক আছে যে মসজিদে আমরা গেলাম তাদেরকে এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত শুরু না করাইছি এবং তাদের জমাত না বানাইছি এবং তাদেরকে হাতে কলমে না শিখিয়ে দিছি এবং তারা করতে শুরু না করছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই মসজিদকে ত্যাগ না করি। এরকম না, এরকম কোন নিয়ম নাই বলে ভাই দুই দিন থাকবো তারপরে আরেকদিকে চলে যাব, এখানে কাজ হোক আর না হোক। বলে না, আমরা তো যেই উদ্দেশ্যে গেছি যতক্ষণ ওই উদ্দেশ্যে পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই মসজিদকে ত্যাগ করব না, আমরা ওই মসজিদে আমরা অবস্থান করব, যে এই মসজিদের পুরা সমস্ত লোক তারা মসজিদকে আবাদ করার কাজে তৈর হয়ে গেছে এবং এই মহল্লার প্রত্যেকটা ঘরে তালিম শুরু হয়ে গেছে। তো ঘর ঘর তালিম, মসজিদে তালিম, জমাত আমরা রাস্তা বের হয়ে গেছে। ফলে যে এই কামগুলো যদি সম্পন্ন করতে তিন দিন লাগে, চার দিন লাগে, ছয় দিন লাগে, তো আমরা ওই মহল্লার মধ্যে ততক্ষণ পর্যন্ত অবস্থান করি এবং তাদেরকে আল্লাহ রাস্তায় বের করার জন্য কোশিশ করি। এক তো হলো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ এই উমুমি গাস্ত করব, আবার যে উমুমি গাস্তের মধ্যে লোকদেরকে জমা করে যখন আমি কথা বলবো তো লোকজন তৈয়ার হবে, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য হয়তো তৈয়ার হবে, কেউ হয়তো মসজিদে সাবানপত্র সহকারে তৈয়ার আছে, আর কেউ আছে এরকম যে ভাই নাম তো লেখাই দিছে বাড়িতে চলে গেছে সাবানপত্র আনার জন্য, তো বাড়িতে যখন যায় তখন বিভিন্ন রকমের সমস্যা তাকে ঘিরে ধরে, তো যা সে নিয়ত করছিল এটার উপরে সে উঠতে পারে না, এই জন্য বলে যে তাকে আবার বাড়ি থেকে উসুল করে আনার জন্য উসুলি গাস্ত করব। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ তাকে ওখান থেকে উসুল করে আনার জন্য গাস্ত করব। আরেকটা গাস্ত করব সেটা হলো বলে যে এলাকার মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক তাদের খেদমতে হাজির হব, ওলামায়ে কেরাম আছেন, পীর মশায়েখ আছেন, ওনাদের খেদমতে হাজির হব এবং তাদেরকে দাওয়াত দিবার জন্য হাজির হইব না, বরং তাদের খেদমতে হাজির হইব এবাদত মনে করে, ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করা এবাদত মনে করি এবং তাদের খেদমতে হাজির হয়ে আমরা আমাদের কাজের কারগুজারিকে শুনাইয়ে দিই এবং ওনাদের কাছে দরখাস্ত করি যে কোনো একটা সময় যদি আপনার অবসর থাকে, জমাত আমরা অমুক মসজিদের মধ্যে আসি, আপনারা আপনার যদি কোনো সুযোগ হয় একসময় আমাদেরকে কিছু নসিহত করে দেবেন এবং আপনি যদি এলাকার লোকদেরকে বলে দেন, যেহেতু এনারা এলাকার লোকদের উপরে নিজেদের প্রভাব রাখেন, যখন ওই কথা বলে দিবে তো এলাকার লোকেরা জমাতে সাথ দিবে এবং সহায়তা করবে, এই জন্য যখনই যদি সুযোগ হয় তাহলে একবার ওই মসজিদে যদি আসতেন আমরা ওই মসজিদে অবস্থান করতেছি, অথবা যদি বলেন আমরা জমাত সমস্ত সাথী আপনার খেদমতে হাজির হয়ে যাই। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে এইভাবে উসুলি গাস্ত করব এবং এরকম খুসুসি গাস্ত করব এবং পুরা এলাকার মধ্যে মেরে মহতরাম দোস্ত ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না এই সব কাজগুলো এই এলাকায় শুরু না হয়ে গেছে। দুই দিন তিন দিনের কথা নয়, বলে যে এই এলাকায় কাজগুলো শুরু হওয়া পর্যন্ত আমরা এই এলাকার মধ্যে অবস্থান করব, যাতে এই এলাকা শুরু হয়ে যায় কাম, এরপরে আমরা আল্লাহর অন্য মসজিদে যাব। আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে ফজাইল ইয়ে জিয়াদা বয়ান করনে কি জরুরত হে, ইসলিয়ে কে উম্মত মে জুমুদ আ গয়া আর নকল হরকত কো উম্মত নে কাম নাহি সমঝা, ইসলিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে ফজাইল খুব বয়ান কিয়া করো। আপ আল্লাহ কে রাস্তে মে নিকল রহে হো, জহাঁ সে জামাত বনা লো, উস জামাত কো মুন্তখব আহাদীস মে সে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কে ফজাইল খুব সুনাও, ইস রাস্তে কি তকলিফ পর ক্যা মিলেগা, বুখার পর ক্যা মিলেগা, সর কে মে দর্দ আগর হো জায়ে হালকা সা ভি এক মর্তবা থোড়ি দের কে লিয়ে ভি তো পিছলে সারে গুনাহ মাফ কর দিয়ে জাতে হ্যায়, আগর এক রাত বুখার আ জায়ে তো এসা হো জাতা হ্যায় ইসকি মানে ইসকো আজ হি জানা হো, আর আগর আল্লাহ কে রাস্তে মে মৌত আ জায়ে, ওহো ইয়ে ফরমায়া কি আগর আল্লাহ কে রাস্তে মে মৌত আ জায়ে اور یہ اللہ کے راستے میں دفن کر دیا جائے تو اس کے گھر سے لے کر اس کے دفن ہونے کی جگہ تک کے درمیان اللہ تعالیٰ اتنا بڑا موتی تراش کر ایک محل اس کے لیے تیار فرماتے ہیں، بلکہ ایک روایت میں تو یہ فرمایا کہ اگر کوئی شخص اللہ کے راستے میں سمندری سفر میں وفات پا جائے، ابن ماجہ شریف کی روایت ہے، اگر کوئی اللہ کے راستے میں سمندری سفر کر رہا ہو، کسی جزیرے میں کسی ملک میں جا رہا ہو سمندری راستے سے اور اس میں وفات ہو جائے تو اللہ تعالیٰ اس کی روح خود نکالتے ہیں، فرشتوں سے نہیں نکلواتے، اتنا بڑا اعزاز ہے، اتنا بڑا اعزاز ہے اس راستے پھرنے والے کے لیے، میں تاکید سے کہہ رہا ہوں، اللہ کا راستہ تم مجمعے کو جمع کر لو مسجد میں تو انہیں اللہ کے راستے میں نکلنے کے فضائل منتخب احادیث میں سے سناؤ، تاکہ ان کے دل میں اللہ کے راستے پھرنے کا وہ جذبہ وہ شوق پیدا ہو جو جذبہ شوق صحابہ کے دلوں میں تھا. اس زمانے کا سب سے بڑا المیہ حادثہ یہ ہے اس زمانے کا کہ امت نے اللہ کے راستے پھرنے کا وہ جذبہ ختم کر دیا جو جذبہ صحابہ کے دلوں میں تھا. میرے دوستو عزیزو, اس جذبے کو پیدا کرنا ضروری ہے تاکہ امت میں اللہ کے راستے کی نقل و حرکت کا وہ معمول عام ہو جائے جو صحابہ کے زمانے میں تھا, وہ معمول اس وقت امت میں عام ہو جائے. حضرت فرماتے تھے اللہ کے راستے کی نقل و حرکت کے بغیر امت میں دینی انقلاب نہیں آ سکتا. وہاں الیاسا کا ملفوظ ہے کہ اپنی ذات سے پورے دین پر چلنے والا دیندار تو ہو سکتا ہے لیکن دین کا مددگار نہیں ہو سکتا. دین کا مددگار صرف وہ شخص ہے جو نقل و حرکت کے ذریعے ہی امت کو ہدایت پر لانے کی کوشش کرے. جتنے رواجی طریقے امت تک دین کو پہنچانے کے لیے ہیں وہ دعوت نہیں ہیں, دعوت صرف کہتے ہیں صحابہ کے طریقے محنت کے مطابق امت تک عملی دین کو لے کر جانا, صرف اس کو دعوت کہتے ہیں. بلغ ما انزلک من ربک فان لم تفعل ما بلغت رسالتہ, نبی کو حکم ہے کہ آپ خود پہنچائیے. حضور اکرم صلی اللہ علیہ وسلم خود پہنچانے کی کوشش میں فرماتے تھے میں اس راستے بار بار نکلوں, بار بار قتل کیا جاؤں, بار بار زندہ کیا جاؤں, اور کوئی جماعت ایسی نہ ہو جس سے میں خود نہ نکلوں. یہ جذبہ اس لیے تھا کہ آپ کو حکم ہے بلغ مام دینے کا میرے رب, آپ خود پہنچائیے. آپ نے جہاں تک ہوا خود پہنچایا اور جہاں تک آپ نہیں پہنچا سکے وہاں اپنے صحابہ کے ذریعے دین کو پہنچوایا ہے. میری بات دھیان کے ساتھ سنیں, کسی ذریعے سے کا پیغام پہنچا دینا اتمام حجت کے لیے کافی نہیں ہے, اور اللہ کی مدد اتمام حجت کے بغیر نازل خدا کی قسم کبھی نہ ہوگی. اتمام حجت طریقہ صحابہ سے ہوگا, رواجی طریقوں سے دین کے بعد کا پہنچانا اتمام حجت کے لیے ہرگز کافی نہیں ہے. اس لیے میں تاکید کر رہا کہ اللہ کے راستے میں جب مجمع لوگ جمع ہو جائیں تو انہیں اللہ کے راستے میں نکلنے کے فضائل منتخب احادیث سے پڑھ کر سناؤ تاکہ چھوٹی چھوٹی اعذار کی وجہ سے جماعت ٹوٹ نہ جائے, اور چھوٹے یعنی کسی موسم کی خرابی سے جماعت واپس نہ ہو جائے, بلکہ صحابہ کے واقعات سے ہماری جماعتوں میں استقامت پیدا ہو. اللہ کے راستے میں 40 دن پورے کرنا بھی ضروری ہیں. عمر رضی اللہ تعالیٰ ڈانٹا کرتے تھے ان صحابہ کو جو 40 دن پورے کیے بغیر واپس آ جاتے تھے. ابو سعید رضی اللہ تعالیٰ نے سے ایک صحابی نے پوچھا کہ میں اجازت لی کہ میں اپنے جانور کو چارہ دے کر آتا ہوں. فرمایا سو سمجھ کے کو کہاں جا رہے ہو؟ کہا کہ مجھے اجازت دیجیے, جانور کو چارہ دے کر آتا ہوں. یہ بات پوچھ کر گیا لیکن دیر سے آیا. حضرت موسیٰ نے پوچھا کہاں گئے تھے؟ اس نے کہا جانور کو چارہ دینے گیا تھا. فرمایا سچ بتاؤ کہاں گئے تھے؟ اس نے کہا میں گھر چلا گیا تھا. حضرت موسیٰ نے فرمایا تیرا جانا بھی جہنم میں تھا, اور تیرا وہاں ٹھہرنا بھی جہنم میں تھا, اور تیرا واپس آنا بھی جہنم میں تھا. یعنی یہ پورا وقت جو گزرا ہے جہنم میں گزرا ہے. یعنی امیر کی اجازت کے بغیر تم گھر کیوں چلے گئے؟ اس کے بعد یہ فرمایا کہ اب تم اپنے 40 دن دوبارہ شروع کرو تاکہ تمہارا یہ گناہ 40 دن دوبارہ شروع کرنے سے معاف ہو جائے. اتنا اہتمام, یہ اصل میں ہمارے درمیان سے چیزیں ختم ہو گئیں اور یہ چیزیں تذکروں میں رہی نہیں ہیں. امت کی سب سے بڑی غلطی یہ ہے کہ امت ان فضائل کو قتال کے اور صحابہ کے زمانے کے نقل و حرکت کا کے لیے مخصوص کر دیا. نہیں, خدا کی قسم صحابہ کی نقل و حرکت کے فضائل اس امت کی قیامت تک کی نقل و حرکت کے فضائل ہیں. قتال ایک عارض ہے جو پیش کبھی آیا اور اکثر پیش نہیں آیا خروج میں, لیکن جتنے فضائل ہیں وہ سارے فضائل نقل و حرکت کے فضائل ہیں. امت کو ان فضائل پر اٹھانا ہے. اسے میں تاکید سے عرض کر رہا کہ اللہ کے راستے میں نکلنے سے پہلے اپنی جماعتوں کو اللہ کے راستے میں نکلنے کی تکلیف پر کیا ملے گا, اور اس وقت قدم اٹھانے پر کیا ملے گا, اور غبار پر کیا ملے گا, میں تفصیل میں نہیں جاتا. آپ خود پڑھیں اور خود سوچیں اور اس کو زیادہ بیان کریں تاکہ امت میں پھر وہ جذبہ عام ہو جائے جو جذبہ صحابہ کے دلوں میں تھا. جماعت تیار کرو এবং জমাতকে আল্লাহ রাস্তায় রওনা করব এলাকা থেকে, তো ওই সমস্ত জমাতদেরকে আমরা মুনতাকাব হাদিস থেকে আল্লাহ রাস্তার ফজায়েল তাকে শোনাব, এবং যাদেরকে আল্লাহ রাস্তায় কষ্ট সহ্য করার ফজিলত আমরা তাদেরকে শোনাব, মেরে মধ্যে এতে তারা আল্লাহ রাস্তায় চলার জন্য আগ্রহী হবে. আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার কি ফজিলত আছে, এগুলি তাদেরকে শুনাইব মুদ্দাখা হাদিস থেকে। মানে যে একদিন যদি কারো মাথা ব্যথা হয় সামান্য একটু সময়, তো বলে যে এক পিছনের এক বছরের গুণা তার মাফ হয়ে যায়। আমের মহতরাম দোস্ত, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সে জ্বর ভোগ করে, জ্বরে ভুগে, তো মেরে মহতরাম দোস্ত বুঝবো সে যেন আজ মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে, তার পিছনে সব গুণাকে মাফ করে দেওয়া। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুঝবো, কেউ যদি এরকম ভাবে আল্লাহ রাস্তায় সমুদ্র সফর করে, বলে তার ফজিলত যেরকম আসছে, বলে যে ওই সমুদ্র সফরের মধ্যে যদি তার মৌত হয়ে যায়, তো আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার জানকে, আল্লাহ তাআলা নিজে তার জানকে কবজ করেন, তার জানকে বাহির করেন, ফেরেশতার মাধ্যমে করেন না। কত বড় ইজ্জত এবং সম্মান দিলেন আল্লাহ তাআলা, বলে ফেরেশতাদের মাধ্যমে এখানে ব্যবহার করেন নাই, নিজে আল্লাহ তাআলা তার জানকে নিলেন। এমনি ভাবে মেরে মহতরম দোষ, কেউ আল্লাহ রাস্তায় চলতে চলতে যদি কোথাও মারা যায় এবং সেখানে সে দাফন হয়ে যায়, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে তার ঘর থেকে নিয়ে তার কবর পর্যন্ত এত বড় এক মতির, এক মুক্তার, এক একখানা মতির ঘর আল্লাহ তাআলা মহল তাকে দিবেন। তো এইভাবে মেরে মহতরম দোষ বুঝব, যারা আল্লাহ রাস্তায় চলতেছে তাদেরকে আমরা এই ফজাইল শুনাই। আজ উম্মতের মধ্যে জমাট বেঁধে গেছে, উম্মত জমাট বেঁধে গেছে, চলাফেরা এটা বন্ধ হয়ে গেছে। সাহাবাদের জমানায় যে চলাফেরা ছিল সেই জিনিস আজ উম্মতের মধ্যে থেকে ছুটে গেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দ্বীনের জন্য নকল হরকত, দ্বীনের জন্য চলাচল, দ্বীনের জন্য এরকম আল্লাহ রাস্তায় বের হওয়া ব্যতীত দ্বীন কখনোই জিন্দগিতে আসবে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দ্বীন আনবার তরিকা হল যে নিজে আল্লাহর রাস্তায় চলো এবং নিজে আল্লাহর রাস্তায় এই দ্বীনকে শিখো, তখন এই দ্বীন আমাদের জিন্দগিতে আসবে এবং সকলের জিন্দগিতে আসবে। দ্বীনের জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নকল হরকত করছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে নবীজি, আপনি নিজে স্বয়ং যা কিছু আপনার উপরে নাজিল করলাম লোকদের কাছে পৌঁছান। তো ঘরে বসে বসে কি করে পৌঁছানো হবে, হয়তো ওনাকে নিজে যেতে হবে। এমনি ভাবে রসুল্লাহ সেসব যত দূর পারছেন নিজে গেছেন, যেখানে নিজে যেতে পারেন নাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মাধ্যমে পৌঁছাইছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যেটা চাইতেছে সেটা হলো আমরা মেহনত করে দিনকে পৌঁছাই। মেরে মহতরম দোস্ত, দিনই যে দিনকে প্রচার করার জন্য বিভিন্ন প্রচার মাধ্যম এবং মেশিন ব্যবহার করা হয়, বলে যে এটার দ্বারা কখনোই দিন জিন্দা হয় না, এটার দ্বারা তো এই সমস্ত রেওয়াজি জিনিসই জিন্দা হয়, দিন জিন্দা হয় না। মেরে মহতরম দোস্ত, দিন জিন্দা করার তরিকা তো হলো এই যে নিজে হরকত করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে দুনিয়াতে হরকত করছিলেন, যেভাবে দুনিয়ার কোনায় কোনায় চলছিলেন, বলে যে ঠিক এরকম ভাবে নিজে তুমি দিনের জন্য হরকত করো, নিজে তুমি দিনের জন্য উঠো। আল্লাহর রাস্তায় জানেওয়ালাদেরকে, আল্লাহর রাস্তার ফজিলত শুনেয়া তাদেরকে তাদের দিনের ভিতরে আগ্রহ পয়দা করে দিই, যাতে তারা আল্লাহর রাস্তায় ফিরবার জন্য তৈরি হয়ে যায়। আর মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় যে সময়ের জন্য আমরা বেরিয়েছি, চল্লিশ দিনের জন্য বেরিয়েছি, তো এই চল্লিশ দিন আল্লাহর রাস্তায় পূরণ করি। এরকম না যে ভাই কিছু কম করে দিলাম অথবা এই চল্লিশ দিনের মধ্যে আর কোন কাজ করে নিলাম, না, এই চল্লিশ দিনকে পুরা করি। এটাও খুব জরুরি জিনিস, যে সময়টা আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য ঠিক করছি চল্লিশ দিন যাব, তো এই চল্লিশ দিন আমি আল্লাহর রাস্তায় পূরণ করব। এটার মধ্যে একটু কোনো কারণে একটুও কম করব না। লোকদেরকে আল্লাহর রাস্তায় বের করার সময় তাদেরকে এইভাবে আমরা ফজিলত শোনাব, যাতে সামান্য সামান্য মামুলি মামুলি যে অসুবিধা এবং ওজোরের কারণে তারা যেন আল্লাহর রাস্তা থেকে চলে না আসে অথবা এই চল্লিশ দিন পুরা করে না, এরকম না হয়। এই আল্লাহর রাস্তায় চল্লিশ দিন জন্য বেরিয়েছি, চল্লিশ দিন পুরা করব, এই রাস্তায় অন্য কোনো কাজ করব না। বলে যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এক জামাতের আমির ছিলেন, জামাতের একজন সাথী সে এসে বলল যে আমি আমার জানবারকে খাওয়াইবার জন্য একটু মাঠে নিতে চাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ঠিক করে বলো কি কি জন্য যাবে তুমি? উনি বুঝতে পারছেন, বলে যে ঠিক করে বলো তুমি কি জন্য যাবে, আসলেই কি জানবারকে খাওয়াইবার জন্য যাবে না আর কোনো কাজ? বলে না না, জানবারকে খাওয়াইবার জন্যই যাবে। তো তিনি তাকে অনুমতি দিয়েছেন, তো জানোয়ারকে চড়াইবার জন্য নিয়ে গেছে। আর আসছে অনেক দেরি করে। আসার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় গেছিলাম, বলে আমি তো জানোয়ারকে চড়াইতে গেছিলাম। বলে ঠিক করে বলো কোথায় গেছিলাম, বলে একটু বাড়িতেও গেছিলাম ঘুরে আসছি। তো উনি বললেন দেখো তোমার এই বাড়িতে যাওয়াও জাহান্নামের মধ্যে ছিল, বাড়িতে অবস্থানও জাহান্নামের মধ্যে ছিল, বাড়ি থেকে যে তুমি ফিরে আসো এটাও জাহান্নামের মধ্যে ছিল, অর্থাৎ এই পুরো সময়টা তোমার জাহান্নামের মধ্যে গেছে। তুমি যদি এটা ক্ষতিপূরণ করতে চাও তো আবার নতুন করে চিল্লা শুরু করো। তো মেরে মহতরাম দোস্তা বুঝব দেখেন চিল্লা পুরা করাও বহুত জরুরি। এই জন্য যে সময়টা আমরা আল্লাহ রাস্তায় নিয়ে বেরিয়েছি এই সময়টা আমরা পুরা করব, এবং যাদেরকে আমরা বিভিন্ন এলাকায় যে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি করব তাদেরকেও আমরা এটার জন্য তৈরি করব যে তারাও যেন তাদের চিল্লা এবং তাদের সময়টাকে তারা পুরা করে। হম ইসকা ভি ফিকর করেন কি হামারি মসাজিদ মে কুরআনি মাকাতিব কায়েম হ্যায়, ইয়ে মসজিদ কা বুনিয়াদি আমল হ্যায়। জিতনা আল্লাহ কে রাস্তে মে নিকল রহে হ্যায় জাহাঁ যায়েন ওয়াহাঁ কে লোগোঁ কো ভি তরগীব দেন, ওর জো ওয়াপস জা রহে হ্যায় ইয়ে ভি তয় করকে যায়েন কি আপনি মসাজিদ মে কুরআনি মাকাতিব ভি এহতমাম সে কায়েম করেঙ্গে। ইসলিয়ে কি ইস দাওয়ে তাবলীগ কা মকসদ উম্মত কো জাহালত সে নিকালনা হ্যায়। কুরআন কা সীখনা তো সবসে পহলা ফরিজা হ্যায়, জিস তরহ নামাজ ইসলাম কা সবসে পহলা ওর বুনিয়াদি ফরিজা হ্যায়, اس طرح قرآن کا سیکھنا بھی بنیادی رکن ہے اور بنیادی فریضہ ہے، اس کا بھی خوب اہتمام فرمائیں۔ میں عرض کرا دے کہ اللہ کے راستے میں نکلنے کے فضائل خوب بیان کیے جائیں، اس زمانہ ریاستہ کے محفوظات اہتمام سے پڑھا کریں تاکہ حضرت کے محفوظات سے انفرادی دعوت کا مزاج بنے۔ حضرت فرماتے تھے میرے نزدیک ایک ایک فرد کو انفرادی دعوت دینا اتنا ضروری ہے کہ اگر کوئی شخص نفل نماز مشغول ہے اور کوئی نیا آدمی آ جائے اور وہ جانے لگے اس سے کام دین کی بات نہ پڑی ہو تو نفل نماز توڑ کر پہلے اس کو دعوت دی جائے پھر نماز اپنی دوہرا لی جائے، اتنی اہمیت ہے حضرت کے یہاں انفرادی دعوت کی۔ اس لیے ہم اس کا اہتمام کریں کہ ایک ایک فرد سے ملاقات کریں، ایک ایک گھر پر جائیں، کوئی مسلمان ہماری ملاقات سے باقی نہ رہے۔ اتنی اہمیت حضرت کے یہاں کہ انفرادی نفلی عبادت پر ایک ایک فرد کو دعوت دینا مقدم ہے، حضرت کے محفوظات میں خود چھپا ہوا ہے۔ اس لیے ہم انفرادی دعوت کا بہت اہتمام کریں۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم انفرادی دعوت میں اپنے آپ کو تھکا دیتے تھے، حکم بن کیسان کو حضرت مقداد رضی اللہ تعالیٰ عنہ گرفتار کر کے لے آئے، صحابہ ان کو قتل کرنا چاہتے تھے، حضرت مقداد نے کہا نہیں میں لے جاؤں گا ان کو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے پاس، آپ دعوت دیں گے شاید اسلام قبول کر لے آپ کی دعوت پر۔ چنانچہ حکم بن کیسان کو حضرت مقداد رضی اللہ تعالیٰ کی خدمت میں لے آئے اور عرض کیا کہ آپ اس کو دعوت دیجئے، آپ دعوت دیتے رہے، حکم بن کیسان اسلام سے انکار کرتے رہے اور آپ دعوت دے، آپ تھک گئے، دیر ہو گئی۔ عمر رضی اللہ تعالیٰ کا آپ پر رحم آیا، حضرت عمر نے عرض کیا کہ اے رسول اللہ صلی اللہ علیہ وسلم آپ اس کو دعوت نہ دیجئے، اب اس کو چھوڑیے اس کے حال پر اور اسے میرے حوالے کیجئے، میں اس کو قتل کر دوں تاکہ جہنم کے ٹھکانے پر پہنچ جائے، یہ کبھی ایمان نہیں لائے گا، اس کے مقدر ایمان لانا نہیں ہے۔ فرماتے عمر رضی اللہ تعالیٰ عنہ کہ میں نے تو آپ کی خیرخواہی میں کہا تھا لیکن آپ میری بات سے اعراض کیا اور میری طرف توجہ نہیں فرمائی، مجھے فکر ہوا کہ میں کیوں بول پڑا، پھر یہ بے فکری ہوئی کہ نہیں میں نے تو آپ کے ہی خیال کر کے یہ بات کہی تھی کہ آپ نے آپ کو تھکا رہے کے پیچھے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم حکم بن کیسان کو دعوت دیتے رہے یہاں تک کہ حکم بن کیسان اسلام میں داخل ہو گئے۔ آپ میں عمر اگر میں تیری بات مان لیتا تو یہ جہنم میں جاتا، اللہ نے اس کو میرے ذریعے اسلام جہنم سے بچا لیا۔ اس لیے میرے دوستو عزیزو داعی کی قربانیوں کا مطلوبہ سزا تک پہنچنا یہ امت کی ہدایت کا فیصلہ کراتا ہے۔ ہم سمجھتے ہیں ایک گشت دو گشت ایک ملاقات دو ملاقات میں میری ذمہ داری پوری ہو گئی، نہیں میرے دوستو بزرگ عزیزو، ذمہ داری تو موت پر پوری ہوگی، اس سے پہلے ذمہ داری کسی فرد کی پوری نہیں ہوتی، ذمہ داری موت پر پوری ہوگی۔ اس لیے ہم ایک ایک فرد کو دعوت دینے کا اہتمام کریں۔ اور میں نے عرض کیا جیسا کہ دعوت انسانی دعوت کے فضائل خوب پڑھا کرو، عرض کے ملفوظات اہتمام سے پڑھو، اس سے ہمارے اندر ایک ایک فرد کو دعوت دینے کی اہمیت پیدا ہوگی۔ میرے محترم دوست بزرگوں ہمارا دیکھنے جائی اتبا ہمارا نجر علاقہ جائی اتبا ہمارا اللہ رستہ جائی ہمارا یہ جنسوں خیال کری এবং এটারও ইহতেমাম করি যে আমাদের মসজিদ গুলোতে যেন কোরআনী মক্তব কায়েম হয়, বাচ্চারা কোরআন শিখে। যেমন নামাজ আল্লাহ তোমার মহতরাম দোস্তা বুঝব বলেন যে এরকম ভাবে মসজিদের মধ্যে কোরআনী মক্তব আমরা কায়েম করি, আমাদের বাচ্চারা কোরআন শিখে। কারণ নামাজ যেরকম প্রথম ফরজ, এমনি ভাবে কোরআন শিক্ষা করা, নামাজের মধ্যে কোরআন পড়তে হয়, এটাও ফরজ। সেই জন্য বলেন যে কোরআনী মক্তব আমরা কায়েম করার জন্য চেষ্টা করব যে প্রত্যেক মসজিদে এরকম ভাবে বাচ্চাদের কোরআন শিক্ষার কোন ব্যবস্থা হয়ে যায়। এমনি ভাবে আমরা লোকদেরকে যে গাস্ত করব, গাস্ত করে আইনে আমরা মসজিদের মধ্যে কোরআন শিক্ষার হালকার মধ্যে কোরআন শিক্ষার মজলিসে আমরা তাদেরকে শরীক করব, যাতে মানুষ শিখে। এবং বলেন যে এরকম ভাবে গাস্ত করে আমরা বড়দেরকে মসজিদে হালকার মধ্যে কোরআন শিখার মজলিসের মধ্যে বসাবো, এমনি ভাবে বাচ্চাদের জন্য আমরা ইন্তজাম করব। তো এইভাবে মেরে মহতরাম দোস্তা বুঝব। আর এরপরে বলেন যে আমরা ইনফিরাদি ভাবে প্রত্যেককে আমরা দাওয়াত দিব, এবং এই ইনফিরাদি মানে ব্যক্তিগত ভাবে আমরা প্রত্যেককে দাওয়াত দিব। প্রত্যেককে দাওয়াত দেওয়া আমার নিজের জিম্মাদারি এবং আমার দায়িত্ব মনে করব, এবং এতখানি দাওয়াত দিব যে আমি ক্লান্ত হয়ে যাই। আর আমার এই জিম্মাদারি তখন শেষ হবে যখন আমার মৃত্যু আসবে, মৃত্যুর আগ পর্যন্ত এই জিম্মাদারি থেকে আমি মুক্তি লাভ করতে পারব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনফিরাদি দাওয়াত দিতেন, এবং ইনফিরাদি দাওয়াতের মধ্যে নিজেকে অত্যন্ত পরিশ্রান্ত করতেন, পরিশ্রান্ত হইতেন তিনি এই দাওয়াত দিতে দিতে। হাকাম ইবনে কাইসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হযরত মিখদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি করে আনলেন, এবং বন্দি করে এনে যখন মেরে মহতরাম দোস্তা বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির করলেন, সাথীরা বলছিল যে আমরা একে কতল করে দিই। উনি বলেন যে না, আমি একে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে নিয়ে যাব, যেহেতু কমের বড় লোক বড় মানুষ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দাওয়াত দিলে হইতে পারে সে মুসলমান হয়ে যাবে। তো এই জন্য সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে নিয়ে আসে। উনি যখন হুজুরের খেদমতে নিয়ে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে মসজিদের মধ্যে বুঝাইতে লাগলেন, তাকে দাওয়াত দিতে থাকলেন, দাওয়াত দিতে থাকলেন, এবং দাওয়াত দিতে দিতে হুজুর পরিশ্রান্ত হয়ে গেল। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দাওয়াত দিচ্ছেন আর তাকে দাওয়াত দিতে দিতে আমি আপনি নিজেও পরিশ্রান্ত হয়ে গেছেন, এই ইসলাম কবুল করবে না, আমাকে আমার হাওয়ালা করে দেন, আমি তার গর্দান উড়াই দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা থেকে ভ্রুক্ষেপ করলেন না। তখন আমি আবার এটা চিন্তা করলাম যে আমি কেন এরকম কথা, হুজুর একটা কাজ করতেছেন, আমি কেন এখানে টোকা দিলাম, আমি কেন এই কথা বললাম। আবার মনে মনে চিন্তা করলাম যে আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোই চেয়েছিলাম, খায়ের খাই দিয়ে আমি এই কথা বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হইতেছেন, পরিশ্রান্ত হইতেছেন, তো এই জন্য আমি বলছিলাম, আমি তো অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেই থাকলেন, দিতেই থাকলেন, শেষ পর্যন্ত সে ইসলাম কবুল করল। তো উনি যখন ইসলাম কবুল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একথা বললেন যে আমি যদি তোমার কথা মানতাম তাহলে সে জাহান্নামে চলে যেত, আর আমি তাকে তোমার কথা শুনি নাই তো সে ইসলাম কবুল করলো, এখন সে জান্নাতে দাখিল হবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য বলেন যে আমরা আমাদের দাওয়াতের মধ্যে ইনফিরাদি দাওয়াতটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এক একজনকে তাকে দাওয়াত দিই, এক একজনকে বুঝাই। হুজুর ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন বলে যে যতক্ষণ পর্যন্ত কোরবানি ওই স্তর কায়েম না হবে যে স্তরের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সলা করে থাকেন, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের ফয়সলা হবে না। তো কাজেই কোরবানির সেই স্তরকে কায়েম করতে হবে। আমরা শুধু গাস্ত করে নিলাম, দুই গাস্ত করে নিলাম, আর এরকম ভাবে আমরা একটু তালিম করে নিলাম, এটাই যথেষ্ট নয়। বরং আমাদের মেহনতের স্তর, আমাদের কোরবানির স্তর ওই পর্যন্ত পৌঁছতে হবে যে পর্যন্ত পৌঁছলে আল্লাহ তাআলা আম ভাবে হেদায়েতের ফয়সলা করেন। যখন আমাদের কোরবানি ওই স্তর পর্যন্ত পৌঁছবে তখন আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েতের ফয়সলা হবে। সেই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তার তিনি পরিশ্রান্ত হলেন, আর এরকম স্তরে তার কোরবানি পৌঁছল, তো আল্লাহ তাআলা যাকে তিনি দাওয়াত দিতেছিলেন তাকে হেদায়েত দিয়ে দিলেন। সেই জন্য মেরে ভাই আমাদেরকে কোরবানির স্তর বাড়াইতে হবে। আল্লাহ কি তরহ মুতাওয়াজ্জিহ হন আর দোয়া কা ওয়াক্ত হে, ইস দোয়া কো ইয়াকিন কে সাথ মাঙ্গা যায়, কিউকি দোয়া করনে ওয়ালে আর আমিন কহনে ওয়ালে দোনোঁ কি তরহ দোয়া কি কবুলিয়ত কি নিসবত কি জাতি হে, দোনোঁ কি দোয়া কি কবুলিয়ত, দোনোঁ কি দোয়া কি কবুলিয়ত কি তরহ নিসবত কি জাতি হে। মূসা আলাইহিস সালাম দোয়া মাঙ্গ রহে থে, হারুন আলাইহিস সালাম আমিন কহ রহে থে, আল্লাহ নে ফরমায়া কদ উজিবত দাওয়াতুকুমা, কি তুম দোনোঁ কি দোয়া কবুল হো গই হে। মজমে কা আমিন কহনা ইয়ে দোয়া কি কবুলিয়ত কে লিয়ে ইস উম্মীদ পর দোয়া করতে হ্যায়, তাকে ইস মজমে কি বরকত সে হামারি উনকে আমিন সে হামারি দোয়ায়ে কবুল হো জায়ে। ইতনে মজমা ইস তরহ বেঠে জেসে তহিয়াত মে বেঠে হ্যায়, আগর কোই হুজুর না হো আর দুরূদ শরীফ পড় লে। মানে ভাই দোয়া দেখেন বহুত বড় আমল, তো কাজেই আমরা দোয়ার জন্য যখন এখন সময় হয়ে আসছে, আমরা যদি কোনো ওজোর না থাকে তো আত্মাহিয়াতে সুরতে বসি, আর যখন দোয়া হয় তো আমরা আমিন বলি। এই জন্য যে দোয়া করনেওয়ালা আর আমিন বলনেওয়ালা দুজনের দিকেই দোয়া কবুল হওয়ার নিসবত করা হয়। মূসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেছিলেন, তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের দুজনের দোয়াকে আমি কবুল করি। অথচ দোয়া এখানে শুধু মূসা আলাইহিস সালাম করতেছিলেন আর হারুন আলাইহিস সালাম তো শুধু আমিন বলতেছিলেন, তো কাজেই আমরা দোয়ার মধ্যে আমিন আমিন বলতে